ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض أربعة أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন এবং কোরআনে কারীম দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে হেদায়ত দান করেছেন। আল্লাহ পাক তাদের দলে আমাদেরকে সামিল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের উপদেশ দিয়ে, আদেশ নিষেধ দিয়ে যারা হেদায়ত হয়ে গেছে তারা সহজে হেদায়ত হয়ে গেছে, ভাগ্যবান তারা। আর যাদের জন্য কোরআনে কারীমের উপদেশ আদেশ নিষেধ যথেষ্ট হয়নি, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তারা যেন অন্যদের জন্য সত্য পথে, হক পথে আসার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়, কাঁটার ভূমিকা পালন না করে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বল প্রয়োগের জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর দিনকে সহজভাবে আল্লাহর বান্দা পর্যন্ত আল্লাহর জমিনে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক জিহাদ ফি সাবিলিল্লাহ নির্দেশ দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বস্তরের জিহাদ করেছেন, কথার জিহাদ, জবানের জিহাদ, শারীরিক জিহাদ, মানসিক জিহাদ, এলমের জিহাদ, আমলের জিহাদ এবং সাইফ তরবারির জিহাদ, সবকিছুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধান পালনের বিষয়ে যেসব শর্তগুলি রয়েছে সেগুলি সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। আজকে আমরা তাফসীর শুরু করব সূরা আত-তাওবা থেকে। সূরা আত-তাওবা এটি হচ্ছে এই সূরার প্রসিদ্ধ নাম, তবে এই সূরার অনেকগুলি নাম উল্লেখ করা হয়েছে, তার আরেকটি প্রসিদ্ধ নাম হচ্ছে সূরায়ে বারাআত, সূরাতুল বারাআ। সূরায়ে বারাআ এই জন্য বলা হয় যে এতে আল্লাহর শত্রু কাফের মুশরিকদের থেকে সম্পর্ক ছিন্ন করার মহান আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহর কোন সম্পর্ক নেই কাফের মুশরিকের সাথে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সম্পর্ক নেই কাফের মুশরিকের সাথে। এই বারাআত সম্পর্ক ছেদের ঘোষণা আল্লাহ পাক করেছেন এর শুরুতে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। এই জন্য এই সূরার নামকরণ হয়েছে সূরায়ে বারাআত, সম্পর্ক ছেদের ঘোষণার সূরা। আর এই সূরার নাম যেটি প্রসিদ্ধ আপনাদের কাছে সূরায়ে তওবা, এই জন্য যে এই সূরার একটি বা কয়েকটি আয়াতে ধারাবাহিক আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাই কেরামদের মধ্য থেকে বিশেষ করে তিনজন খাঁটি সাহাবাই কেরাম মুখলিস, তারা তাবুকের যুদ্ধে যাব যাচি করে যেতে পারেন নাই, ফলে সেটা গাফিলিতে থেকে গেছেন, আচ্ছা ওরা এগিয়ে যাক আমরা বেরিয়ে গিয়ে রাস্তায় সাথ ধরে নিব, তারপরে যেতে পারেননি বা জাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সততাকে দেখে তাদের তওবা আল্লাহ পাক কবুল করেছেন। এই ঘটনায় সহিহ বুখারীতে বিস্তারিত রয়েছে, পঞ্চাশ দিনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করলেন এবং ঘোষণা করলেন, লাকাদ তাব আল্লাহ আলা নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। এই আয়াত দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু, আর বিশেষ করে ওই তিনজনের তওবা আল্লাহ কবুল করছেন যারা পেছনে থেকে গিয়েছিল, খুল্লিফু পিছিয়ে থেকে গেছিল কিন্তু অন্তর তাদের পেছনে ছিল না, এই যাবজাসি করে গরমের সময় ছিল, খেজুর পেকে আছে একটু সংসারের কাজ সেরে নি তারপরে গিয়ে দৌড় দিয়ে গিয়ে সাথ ধরে নেব, কিন্তু আর যেতে পারেনি। আল্লাহ পাক তাদের তওবা কবুল করে তাদের একজন প্রসিদ্ধ সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইনশাআল্লাহ তাআলা ঘটনা যখন ওই আয়াতটি আসবে এতে আমি বিস্তারিত সহিহ বুখারীতে ও হাদিসটা শোনাবো। ওতে হয়তো একদিন বা তারও বেশি লাগবে, কিন্তু একদিন সারা চেষ্টা করব। এত লম্বা হাদিস রয়েছে। এই সূরা কোরআনে কারীমের সূরা হিসাবে সর্বশেষ সূরা নাজিল হয়েছে। এই মর্মে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি যে মুফাসসির, প্রখ্যাত মুফাসসির এবং সবচেয়ে ভালো তাফসীর, কোরআনে কারীমের তাফসীর কোরআনে কারীমের আয়াত দিয়ে এবং রাসূলের হাদিস দিয়ে সাহাবায়ে কেরামদের উক্তি দিয়ে সবচেয়ে উত্তম তাফসীর, উনি কোরআনের আয়াত দিয়ে যে তাফসীর করতে পেরেছেন, একটি আয়াত সংক্ষেপে রয়েছে আর একটি আয়াত বিস্তারিত আয়াত নিয়েছেন, কয়েকটি আয়াত একটা আয়াতের তাফসীর নিয়েছেন, যারা তাফসীর গভীরভাবে পড়বে তাফসীরুল আয়াত বিল আয়াত, তারপরে যে আয়াতগুলি তাফসীরে হয়তো আয়াত নেই অথবা আয়াত আছে তার সাথে হাদিস আছে, হাদিস নিয়েছে রাসূলুল্লাহ হাদিস থাকলে হাদিস নিয়ে এসছেন, সহি হাদিস নিয়ে এসছেন। যদি হাদিস না পেয়েছেন তাহলে সাহাবায়ে কেরামদের আসার, যেগুলি সাহাবায়ে কেরামদের উক্তি ওই আয়াত সম্পর্কে বা তাবেইনদের উক্তি ওই আয়াত সম্পর্কে, এইভাবে তিনি তাফসীর করেছেন। তাফসীরুল মাসুর, তাফসীর দুই ভাগে বিভক্ত, তাফসীরুল মাসুর আসার অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে তাফসীর করা, আর তাফসীর বিল রায়, নিজের মতামত পেশ করে আরবি ভাষাকে সামনে রেখে, আরবি ভাষার গ্রামার, নহসার, বালাগত এসবকে সামনে রেখে তাফসীর করা, তাফসীর বিল রায়, নিজের মত পোষণ করা। তো যেই তাফসীরগুলি আমাদের দেশে খুব জনসাধারণ মাঝে, যেহেতু তার স্লোগান খুব বেশি হয়েছে আর তার প্রচার খুব বেশি হয়েছে আর জনসাধারণ সেই তাফসীরগুলি পড়ে আর অনেক ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়, সেই তাফসীরগুলিতে কোরআন আয়াতকে সামনে রেখে অথবা রাসূলের হাদিসকে সামনে রেখে সাহাবায়ে কেরামদের আমলকে উক্তিকে সামনে রেখে তাফসীর করা হয়নি। এই তাফসীরগুলির একটি তাফসীর হচ্ছে তাফহিমুল কোরআন, আরেকটি হচ্ছে ফিজল আলীল কোরআন, এই দুটি তাফসীর বীর রায়। এই তাফসীরগুলি ভালো আলেমদের পড়া উচিত যারা ভুলগুলি ধরতে পারবে, আর জনসাধারণ পড়লে বহু জায়গায় গিয়ে এমন গুমরাহির শিকার হয়ে যাবে আর যা হয়েছে ধর্মের নামে একশ্রেণীর লোকদের গুমরাহি তা অনেকেই হয়তো উপলব্ধি করছেন। তো এই সূরা সূরা হিসাবে সর্বশেষ সূরা এবং ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাযিহি সূরাতুল কারীম মিন আওয়াখিরি মা নাযালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ সূরা যা নাজিল হয়েছে। কামা রাওয়াল বুখারী, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সহিহ আনিল বারা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কাল, তিনি বলছেন আখিরু আয়াতিন নাযালাত, সর্বশেষ আয়াত যেটি নাজিল হয়েছে সেটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 176, ইয়াসতাফতুনাকা ফিন নিস, ইয়াসতাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, হে নবী তোমাকে তারা ফতোয়া জিজ্ঞেস করছে, মানে মাসআলা জিজ্ঞেস করছে, ইস্তিফতাহ মানে ফতোয়া জিজ্ঞেস করা, মাসআলা জিজ্ঞেস করা, কোরআনে কারীমে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সুতরাং ফতোয়া মানুষের মন গড়া হবে না, কোরআন এবং হাদিস ভিত্তিক হবে, আর কেউ যদি মন গড়া ফতোয়া দেয় তাহলে সেই ফতোয়া কোন মূল্য রাখে না, কারণ ফতোয়া হইতে হবে ওহি ভিত্তিক হতে। ইস্তিফতুনাকা, হে নবী তোমাকে ফতোয়া জিজ্ঞেস করেছে, এখন তুমি ফতোয়ার উত্তর দিতে পারছ না যতক্ষণ ওহি না আসছে, আমি ওহি করছি। যে এই যে মাসলা জিজ্ঞাসা করা হয়েছে কালালার মাসলা, কালালা এমন ব্যক্তিকে বলা হয় যার মূল নেই আর যার শাখাও নেই, এমন ব্যক্তি মারা গিয়েছে যার মূল মানে বাপমা, বাপমা নেই, দাদা দাদিও নেই, ওপরে কেউ নেই আর শাখাও নেই, মানে ছেলে মেয়েও নেই আর ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই, এরকম ব্যক্তিকে কালালা বলা হয়। ওসুলও নেই এবং ফরু নেই এই ব্যক্তির। হে নবী তোমাকে মাসআলা জিজ্ঞাসা ফতোয়া জিজ্ঞাসা করিল্লাহ, হে নবী তুমি বলো আল্লাহ ইফতিকুম, কে ফতোয়া দিচ্ছেন, আফতা ইফতি মানে ফতোয়া দেওয়া আর ইস্তিফতা মানে ফতোয়া জিজ্ঞেস করা, চিন্তা হয়ে গেলে জিজ্ঞাসার অর্থ হয় আর আফতা বা বেফাল গেলে ফতোয়া দেওয়া হয়। কুলিল্লাহ ইফতিকুল, হে নবী বলো আল্লাহ ইফতিকুম, আল্লাহ তোমাদেরকে ফতোয়া দিচ্ছেন, মাসলা বলে দিচ্ছেন ওয়াহিতে, ফিল কালালা, কালালা মৃত ব্যক্তি সম্পর্কে। আখের সুরাতে নাযালাত বারাত, আর সর্বশেষ সুরা যে নাজিল হয়েছে সেটি হচ্ছে সুরা বারাত, তার হাদিসে বারাত সুরার নাম, এই সুরার নাম সুরা বারাত শব্দটি আসলো, তাই না? সুরা বারাত সর্বশেষ সুরা আর আয়াত হিসাবে এই কালালার আয়াত হচ্ছে শেষ আয়াত, তাহলে ধরে নিতে হয় যে সূরা নিসার আয়াত নম্বর 176 হচ্ছে শেষ আয়াত, কিন্তু শেষ আয়াতগুলির একটি, কারণ কয়েক রকম হাদিস রয়েছে এই মর্মে সর্বশেষ আয়াত সম্পর্কে পরস্পর বাহ্যিক বিরোধী হাদিস, সেই জন্য সমন্বয় করতে গিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেছেন যে এগুলো মিন আওয়াখিরে আখিরু আয়াতিন নয়, মিন আওয়াখিরে মা নাযালাত, সর্বশেষ যে আয়াতগুলি নাজল হয়েছিল বা শেষ যুগে যে আয়াতগুলি নাজল তার একটি হচ্ছে কালালা সম্পর্কিত ফারায়েজের আয়াত, আর আরেকটি হচ্ছে যেমন আপনাদের সাধারণ মানুষদের জানা রয়েছে কোন আয়াতটি শেষে নাজল হয়েছে, আলিয়াম আকমাল তুলাকুম দীনাকুম আতমামত আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম, সূরা মায়েদার শুরুতে কয় নম্বর আয়াত, তিন লম্বা আয়াতের একটা অংশ, আলিয়াম আকমাল তুলাকুম, এটা শেষ দিকে নাজল হয়েছে। নাজল হয়েছে কখন? আরাফার মাঠ। আরাফা হয়েছে কখন? জিলহজ মাস, জিলহজ মাসের 9 তারিখ, তারপর জিলহজ মাসের আরো 20-21 দিন গেল, তারপরে মহরম গেল, সফর গেল, রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী সাল্লাম ইন্তেকাল করলেন, তাহলে তো অনেক আগেই এটা নাজল হয়েছে। তো এটি শেষ আয়াত, তার মানে আর প্রায় 3 মাস কতদিন হচ্ছে, মহরম সফর আরবিউল আউয়াল 12 আর এদিকে 20, হ্যাঁ 81-82 দিন, তো কোন আয়াত আর নাজল হয়নি, এটা হইতে পারে যে কোন আয়াত নাজল না হয়েছে, হতে পারে তার মাঝখানে কালালা আয়াত নাজুল হয়েছে অথবা কালালা তার আগে হয়েছে, এটাও হতে পারে, নিশ্চিত বলা মুশকিল। সর্বশেষ যে আয়াত নাজুল হয়েছে সেটি হচ্ছে সূরা বাকার আয়াত নম্বর 281, আয়াত নম্বর 281, সেটি হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে, সবাইকে আল্লাহর কাছে আসতে হবে, সেই দিনকে যদি ভয় করো সব ঠিক হয়ে যাবে, নামাজ ঠিক হয়ে যাবে, আখলাক চরিত্র ঠিক হয়ে যাবে, হারাম থেকে পুরোপুরি বেঁচে থাকবে, সেই দিন আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এক একটি কথা সব প্রকাশ পাবে, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছু গোপন রাখতে পারবে না, তুরজাউন আসিহি ইলাল্লাহ, আর তারপর আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে এসে সাত খুন মাপ সবকিছু, শিরক মাপ, কুফরি মাপ, বিদাত মাপ, আর খুন মাপ সব মাপ, নামাজ পড়লে না তাও মাপ সম্মাপ, সোম্মা তু আফা করল নাফসি মা কাসাবাত, যা কিছু করেছে প্রত্যেক ব্যক্তিকে পূর্ণরূপে তার প্রতিদান দিয়ে দেওয়া হবে, ওহমুল্লা ইউজলামুন, কোন জুলুম সেখানে করা হবে না, দুনিয়ায় হক নষ্ট হইতে পারে, আদালতে গিয়ে ন্যায্য অধিকার না পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে সকলেই ন্যায্য অধিকার পেয়ে যাবে, যে যেমন করেছ ফল পেয়ে যাবে, সেই দিনকে ভয় করো। এ আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 5 দিন আগে নাজিল হয়েছে, এ মর্মে একটি হাদিস পাওয়া যায়, আল্লাহু আলাম। যাই হোক, এই সূরাতে আরেকটি বিষয় শুরুতে উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি সূরা শুরু করলে সাধারণত সুন্নতে খুতবার পরে আউযু বিল্লাহর সাথে কি করি, বিসমিল্লাহ পড়ি, কিন্তু আজকে সূরা শুরু করেছি তারপর বিসমিল্লাহ পড়িনি, কিন্তু আমি ঠিক না, কেন পড়িনি, লিখাও নাই, এখানে লিখা আছে নেই, কিন্তু সূরা ফাতিহা লিখা আছে, প্রত্যেকটা সূরায় লিখা আছে, একমাত্র সূরায় তওবা ছাড়া। এই সূরাতে বিসমিল্লাহ কেন নেই, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন এতে নানান মত রয়েছে, সবগুলি মতের মধ্যে যেগুলো প্রসিদ্ধ একটু শক্তিশালী সেই মতগুলি বয়ান করব। ওয়া ইন্নামা লাম ইউবাসমাল ফি আউয়ালিহা, সূরায়ে তওবার শুরুতে বিসমিল্লাহ লিখা হয়নি, লিআন্না সাহাবাতা লাম ইয়াকতুবুল বাসমালা ফি আউয়ালিহা ফিল মুসহাফিল ইমাম, কারণ সাহাবাই কেরামগণ যখন কোরআন একত্রিত করে লিখেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে, তখন তারা সূরায়ে তওবার শুরুতে লিখেননি ফিল মুসহাফিল ইমাম, সেই মুসহাফটিতে, সেই কোরআনের কপিটিতে যেটাকে আল ইমাম বলা হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা যে কপি তৈরি করেছেন কোরআনে কেন প্রথম নুসখা প্রথম কপি, সেটাকে বলা হয় কি আল মুসহাফ আল ইমাম, ইমাম মানে মুখ্য, ইমাম মানে কি মুখ্য, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন না, ইমাম মানে প্রধান, ইমাম মানে মুখ্য, ইমাম মানে নেতা, মুসহাফ মুখ্য মুসহাফ মানে আসল মুসহাফ, যেই মুসহাফ যেই কোরআনে করিমের কপিকে সামনে রেখে সারা পৃথিবীতে যত কোরআনে করিম আর যত কেরাত এসছে সেই কোরআনে করিমের যে কপি উসমান রাদিয়াল্লাহু তাআলা তৈরি করা প্রথম, তাকে ভিত্তি করে তাতে যেহেতু নোক্তাও ছিল না, তাতে ছিল না হরকতে ছিল না, জের জবারে ছিল না, যার ফলে বিভিন্ন কেরাতের যে পার্থক্যগুলি হয়েছে সেগুলির অবকাশও সেই কোরআনে কারিমে ছিল। যেমন সুকারা লেখা আছে সিনকাফরা, আরিয়া লেখা আছে, সেটাকে সকারা পড়া যাবে, সাকরেও পড়া যাবে, সাকরাও পড়া যাবে, বুঝা গেছে? জি হ্যাঁ, অদ্দোহে অল্লাইলে যা সাজা সাজে পড়া যাবে, তো পড়ার অবকাশ ছিল। এই রকমের যখন নোক্তা ছিল না, তো নোক্তার ক্ষেত্রে অনেক সময় যদি পার্থক্য হয় সেটারও অবকাশ ওই কোরআনে কারিমের কপিতে ছিল, যার ফলে যে কেরাতগুলি পরবর্তীকালে হয়েছে এই দশ রকমের প্রসিদ্ধ কেরাত কেরাতে আশারা, আর সেগুলি এই মুসহাফ থেকে ভিন্ন নয়, সেই মুসহাফ থেকেই নেওয়ার চেষ্টা করা হয়েছে, নেওয়া হয়েছে। তো আসল যেহেতু মুসহাফে উসমানি, সেটাকে সহজ ভাষায় আমাদের ভারত উপমহাদেশ ভাষায় কি বলা হয়, বা আরবিতে বলা হয় ফিল মুসহাফিল উসমানি বলা হয়। উসমান রাজি আল্লাহ যে মুসহাফ তৈরি করেছে কপি, তাতে যেহেতু বিসমিল্লাহ লিখা ছিল না সুরায় তওবার শুরুতে, সেজন্য বিসমিল্লাহ আর লিখা হয়নি, তখন লিখা ছিল না, আর কেউ পরে করে কোরআন কপি করতে গিয়ে লিখতে গিয়ে কেউ লিখেনি, এর ওপর আস্থা ভরসা করে এতেমাদ করে যে এটাই হচ্ছে আসল ফাইনাল স্বীকৃত কোরআনে করিম, যেটাকে আল্লাহ পাক একত্রিত করিয়েছেন, সংকলন করিয়েছেন, একসাথে করিয়েছেন উসমান রাজি আল্লাহ তাআলার মাধ্যমে। প্রাথমিকভাবে অবকাশ সিদ্দিক রাজি আল্লাহ করিয়েছিলেন, কিন্তু আসল যে একসাথে করা আর কপি তৈরি করে আবার বিভিন্ন শহরে পাঁচটি কপি তিনি তৈরি করেছিলেন, পাঁচটি কপি তৈরি করেছিলেন উসমান রাজি আল্লাহ, একটি মদিনায় রেখেছিলেন যা থেকে তেলাওয়াত করতেন উসমান রাজি আল্লাহ, সেই কোরআনের এই কপি মুসাফের তেলাওয়াতের অবস্থায় তাকে শহীদ করেছে খারিজিরা, ইসলাম দ্রোহী খিলাফত দ্রোহীরা। আর এই খারিজিদের জন্য আজকে মুসলিমরা পরেশান হয়ে রয়েছে, একদিকে খারেজিদের শত্রুতে পেরেশান হয়ে রয়েছে, এরা পেরেশান করে রেখেছে, আর আরেকদিকে রাফেজি যারা আলে বাইত নবীর বংশের দোহাই পেড়ে সমস্ত রকমের শিরকুফরি করছে, সমস্ত রকমের শিরকুফরি কবর মাজার পূজা করছে, এবং উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় শত্রু যে উমার রাদিয়াল্লাহু তাআলা খুন করেছিল অগ্নিপূজক আবু লুলু ফাইরোজ আল মাজুসি, যাকে আমাদের দেশের লোকেরা বিক্রি করে ফিরোজ বলে, ফিরোজ নাম মুসলিম রাখবেন না, তাই হচ্ছে প্রথম কথা এই মজুসি অগ্নিপূজক, দুই নম্বর কথা এই অগ্নিপূজকের, দেখেন প্রত্যেক দেশে যেই দেশগুলি মুসলিম খলিফাগণ ফতাহ করেছেন, বিজয় করেছেন, যেই দেশগুলিতে বিজয় লাভ করেছেন সেখানে কিন্তু যাদের যেই কমান্ডার বা যেই সাহাবির মাধ্যমে বিজয় লাভ হয়েছে, হ্যাঁ, তাদের নামে বড় বড় জামে মসজিদ রয়েছে, তাদের স্মৃতি এখনো বহাল আছে, কিন্তু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে পারস্য এই শক্তিকে ধূলিসাৎ করেছেন, ধ্বংস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া যে কবুল হয়েছে তার বাস্তবায়ন হয়েছে, যখন চিঠিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, সেই চিঠিকে পারস্যের রাজা ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলেছিল, ওই সময় খবর পেলেন আর অপমান করেছিল দূতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলা হয়েছে, সেই কাফের শাসক অগ্নিপূজক ইরানি ছিঁড়ে ফেলেছে, আর আমার দূতকে অপমান করেছে, অথচ দূত যে কোনো সংবাদ নিয়ে আসুক না কেন তাকে অপমান করা, অপদস্থ করা দিন ইসলামের জায়েজ নাই, এবং সেই আইন আজকেও আছে ইসলামের এই আইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মাজ্জাকহু কুল্লা মুমাজ্জাক সহিহ বুখারী করেছে, আল্লাহ এই ইরানকে, এই পারস্য দেশকে, এই পার্সিয়ানদেরকে আল্লাহ পূর্ণভাবে কুল্লা মুমাজ্জাক পূর্ণভাবে টুকরো টুকরো ছিন্ন ভিন্ন করে দাও, ছিন্ন ভিন্ন করে দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদু, এই জালেম শাসক যদি ধ্বংস হয়ে যায় তারপরে কিসরা, কিসরা বলা হইতো পারস্যের রাজার উপাধি, যেমন ভারতের রাজাদের উপাধি মহারাজা বলা হইত, হিন্দু রাজা কি বলা হইত, মহারাজা বলা হইত। এজা হালাকা কিসরা, যখন এই মহারাজা কিসরা ধ্বংস হবে, ফালা কিসরা বাদ, ওর পরে আর কোন কিসরা মহারাজা আর এই পারস্যে দাঁড়াতে পারবেন, আল্লাহ ধ্বংস করবেন এই দেশকে, যার বাস্তবায়ন আল্লাহ পাক করেছেন উমার রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনের মাধ্যমে। আমিরুল মোমেনিনে সেখানে কোন স্মৃতি নাম পর্যন্ত নেই, নাম রাখা যাবে না উমারের নাম সেই দেশে, সেই নামে না কোন মসজিদ আছে, না রাস্তাঘাট আছে, না কিছু আছে, কিন্তু এই আবুল উলু খবিজ ফাইরোজ দেইলামি এগুনি পূজকের বিশাল সবচেয়ে বড় মাজার আছে ইরানে, সবচেয়ে বড় মাজার আছে, আর এই অগ্নি পূজকের পূজা হয়। তাহলে মাজার পূজার ধর্ম কোথেকে এসে দেখেন, সুন্নি যারা নিজেদেরকে বলে বেরেলুবিরা আর তারা কবর মাজার পূজা করে তাদের ধর্ম কাদের থেকে এসেছে দেখেন, তাদের ধর্ম ইরান থেকে এসেছে। আর এর জন্য আল্লাহর ওলি হওয়া লাগে না, এর জন্য অগ্নি পূজক হইল মাজার তৈরি হইতে পারে আর পূজনীয় হইতে পারে, এই হচ্ছে কবর পূজার ধর্ম। ওসমান রাজি আল্লাহ তার একটি কপি রাখলেন মদিনায়, আর একটি কপি সেই যুগে শহর গড়ে উঠেছিল মেসরে, মেসরে তখন তখন এই হয়নি, কাইরো টাইরো হয়নি, ফুস্তাদ প্রথম শহর গড়ে ওঠে, সেখানে একটা পাঠালেন। এক কপি পাঠালেন দামেস্ক, আগে থেকে শহর ছিল দামেস্কে সামদেশে পাঠালেন, আর একটি কপি তখন দুটো এরাকে দুটো শহর গড়ে উঠেছিল, একটি হচ্ছে বাস্তরা আর একটি কুফা, একটি বাস্তরাই পাঠালেন আর একটি কুফায় পাঠালেন, আর একটি ছুটে গেছে প্রথমে বলা উচিত ছিল মক্কাতুল মুকাররমায়। এই পাঁচ কপি, এই কপিগুলি তিনি পাঠিয়েছিলেন, যেটাকে মুসাফে উসমানী বলা হয়, যেটা উসমান রাজিয়াল্লাহ তাআলার কাছে ছিল। তো তিনি কেন লিখলেন উসমান রাজিয়াল্লাহ তাআলা সূরা তওবার আগে কেন লিখলেন না বিসমিল্লাহ, এই জন্য বলছেন ইবনে কাসির, বাল ইক্তাদাউ ফি যালিকা বি আমিরিল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন লিখেননি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখাতেন সূরাগুলি তখন বলতেন এটা বা আয়াতগুলি, এটা এই আয়াত অমুক সূরা রাখো বা এই আয়াতগুলি অমুক সূরায় রাখো, এই আয়াতগুলি অমুক সূরায়, কারণ একসাথে তো গোটা সূরা নাজিল হইতো না। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য করে দিতেন, কিন্তু সাহাবায়ে কেরামরা সূরায়ে তওবা আর সূরায়ে আনফালের মাঝে পার্থক্য বুঝতে পারেননি যে দুটো ভিন্ন সূরা না একটি সূরা বিসমিল্লাহ, যার ফলে বিসমিল্লাহ নেই, সুতরাং আমরাও বিসমিল্লাহ আর লিখছি না, যেহেতু বিসমিল্লাহ আগে থেকে লেখা নেই বিসমিল্লাহ লিখছি না। কেন বিসমিল্লাহ লেখা হয়নি এই মর্মে আরো একটি উক্তি বলা আছে, সেটা হচ্ছে যে সূরায়ে আনফাল, সূরায়ে আনফাল এর আগে যে সূরাটি আছে, সূরায়ে আনফাল আর সূরায়ে তওবার বিষয়বস্তু একই, বিষয়বস্তু একই, যখন তাফসীর পড়বেন তখন বুঝতে পারবেন, আর কেউ যদি তরজমা পড়ে থাকেন তো জানা আছে, বিষয়বস্তু বিভিন্ন রকম থাকলেও মুখ্য বিষয়বস্তু এক, মুখ্য বিষয়বস্তু হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা সূরায়ে আনফাল আর সূরায়ে তওবার বিশেষভাবে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আর এছাড়া সূরা মুহাম্মদে রয়েছে, যার অপর নাম সূরায়ে কিতাল, সূরা মুহাম্মদে রয়েছে, সূরা বাকারাতে কিছু আয়াত রয়েছে। কেউ কেউ বলেছেন যে সূরায়ে তওবাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে, সম্পর্ক ছেদটি দয়ার পরিপন্থী, আর বিসমিল্লাহির রহমানির যাতে রহমান রহিম, আল্লাহ রহমান রহিমের গুণ রয়েছে, সুতরাং এই জন্য হয়তো উল্লেখ করা হয়নি, এগুলি তাফসীরকারদের ইজতিহাদ, আল্লাহু আলাম। তবে আসলে সাহাবায়ে কেরামরা এখানে বিষয়বস্তু একই রকম দেখেছেন, আর দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ তারা পাননি, তাই তারা বিসমিল্লাহ সূরায়ে তওবার শুরুতে লিখেন নাই। তাফসীরের দিকে আসি, আমাদের সময় খুব অল্প, আজকাল শীতকাল কাছে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বারাআতু মিন আল্লাহি ওয়া রাসূলিহি ইলাল লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা, বারাআতুন ইলান ওয়া বারাআতিন, হাযা ইলান ওয়া বারাআতি মিন আল্লাহি ওয়া রাসূলিহি, এরকম ছিল, এটি হচ্ছে সম্পর্ক ছেদের ঘোষণা, মিন আল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর তরফ থেকে এবং তার রাসূলের তরফ থেকে, কার সাথে, ইলাল লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, ওই সব লোকদের উদ্দেশ্যে যাদের সাথে হে মুমিন মুসলিমরা, হে নবী এবং নবীর সাথী সঙ্গীরা তোমরা চুক্তি করেছ মুশরিকদের মধ্য থেকে, মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে বা চুক্তিতে যাদের সাথে আবদ্ধ তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণার ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চুক্তি ছিল যে সব মুশরিকদের সাথে, নবী সাল্লাল্লাহু চুক্তি ছিল কার সাথে, মুশরিকদের, ষষ্ঠ হিজরিতে, ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার, যে হুদাইবিয়ার ষষ্ঠ হিজরি, যে হুদাইবিয়ার সন্ধি সুলহ হুদাইবিয়া বলা হয়, এতে যে চুক্তি হয়েছিল যে দশ বছরের জন্য আমাদের এবং তোমাদের মাঝে যুদ্ধ বন্ধ, কোন রকমের লড়াই যুদ্ধ আর হবে না, এর আগে বদর হয়েছে, অহদ হয়েছে, খন্দক হয়েছে পঞ্চম হিজরিতে, আর দশ বছরের জন্য হবে না। দশ বছর যদি পুরা করত তারা, তাহলে ষষ্ঠ হিজরি থেকে ষোলো হিজরি পর্যন্ত চলে যেত, তাই না? কিন্তু অষ্টম হিজরি দুই বছর পরে, ষষ্ঠ হিজরির অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। কেমন করে মক্কা বিজয় হয়ে দুই বছর পরে? বিশ্বাসঘাতকতা করেছিল কারা? হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে নবম হিজরিতে হজের আগে আগে নাজল হয়েছে, হুনাইনের পরে নাজল হয়েছে। মক্কা বিজয়ের হুনাইন কাছাকাছি সময় হয়েছে, আর তারপরেই তারপরে এই সূরা নাযিল হয়েছে। আর তারপরে নবম হিজরিতে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমারতিতে হজ হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও পাঠিয়েছেন তার সাথে এই সূরায়ে তওবার আয়াতগুলি ঘোষণা করে শুনিয়ে দেওয়ার জন্য। মেনাতে বিশেষ করে ইয়াউমুল হাজ্জিল আকবর মানে কুরবানির দিনে, আর আরাফাতে যেখানে যেখানে লোকজনের সমাগম রয়েছে সেখানে এই আয়াতগুলি উচ্চ স্বরে শুনিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে কাসিরের ভাষায় বলছি, আউয়াল হাদিস সূরাতুল কারীমা নাযাল আলা রাসূলিল্লাহ লাম্মা রাজা মিন গাযওয়াতি তাবুক ওহুম বিল হজ্জ সুম্মা যাকারা আনাল মুশরিকুন আমাম হাযাল মৌসুম আলা আদাতিন ফি যালিকা। মক্কা বিজয় হইল, হুনাইনের যুদ্ধ হইল, আর তাবুক তারপরে, তাই না? বলছেন যে এই সূরার শুরু নাযিল হয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ওয়াহাম্মা বিল হজ্জ, আর হজের ইচ্ছা করলেন, তবুক থেকে ফিরে আসলেন আর হজের ইচ্ছা করলেন যে নবম হিজরিতে, তার মানে নবম হিজরির আগে তাহলে হজ ফরজ হয়ে গেছে, হজের ইচ্ছা করলেন। সুম্মা যাকারা আন্নাল মুশরিকিন ইয়াহদুরুন আমাহুম, কিন্তু তার সামনে উল্লেখ করা হইল যে মুশরিকেরা তো এখন আছে, সকলে তো মুসলমান হয়নি, আর মুশরিকেরা এবারও হজে আসবে, তাহলে মুশরিকরা তাদের শিরকি তরিকে হজ করবে, উলঙ্গ হয়ে তওয়াফ করবে তাদের মহিলা পুরুষরা মুশরিকদের, আর আমরাও ইসলামের তরিকে হজ করি। আমার কেমন কথা হইল, তো বিশ্রী লাগলো। এই মশায় মুশরিকরা হাজির হবে তাদের অভ্যাস মত, ওয়ানহুম ইয়াতুফুনা বিল বাইতি ওরাতান, আর বাইতুল্লাহর তওয়াফ করবে তারা উলঙ্গ হয়ে। ফাকারিহা মুখালাতাতুহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে একাকার হয়ে মিশে গিয়ে একসাথে হজ করব, আর অন্যায় প্রতিবাদ করা যাবে না, এটা কেমন কথা হইল। ফাবাস আবুবকর সিদ্দিক, আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে পাঠান আমিরান আলাল হজ্জ হাযিহি সানা, নবম হিজরিতে হজের আমির করে পাঠালেন। লিয়ুকিম আলিন্নাস মানাসিকাহুম, যাতে করে তাদেরকে সহি মানাসিক হজ শিখিয়ে দিয়ে হজ করেন। ওয়া ইউলিমুল মুশরিকিন বা ইউআল্লিমুল মুশরিকিন আল্লা ইয়াহুজ্জু বাদা আম হাযা, আর মুশরিকদেরকে জানিয়ে দেন যে এই বছরের পরে খবরদার তোমরা আর হজে আসবে না, এবার আসো। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মুশরিকরা হজে ছিল, মুশরিকরা হজে ছিল। ওয়া ইউনাদা ফিন্নাস, আর লোকজনের মাঝে যাতে করে এই ঘোষণা করে দাও, বারা আতু মিন আল্লাহ ওয়া রাসূলি ইলাল লাযিনা আহাদতু মিনাল মুশরিকিন, সম্পর্ক ছেদের ঘোষণা। ফালাম্মা কাফালা আতবাহু বি আলী ইবনে আবি তালিব, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেছেন মদিনা থেকে, তখন তিনি চিন্তা করলেন যে সাধারণত আরব জাহিলিয়াতের যুগের একটি নিয়ম কানুন ছিল যে কোন ঘোষণা করতে হলে স্বয়ং নিজে যে আসল মালিক তিনি ঘোষণা করবেন, অথবা তার বংশের কোন প্রতিনিধি হইতে হবে, তার আপনজন। তো আপন আবু বকরের তুলনায় আপনজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপন চাচা তো ভাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেও পাঠিয়ে দিলেন যে যাও, তাতে তুমি গিয়ে সাথে হও বকরের, এবং তুমি গিয়ে ঘোষণা করবে। লিয়াকুনা মুবাল্লিগান আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে তিনি মুবাল্লিগ, হ্যাঁ, দূত হিসাবে পৌঁছিয়ে দেন এই সংবাদ। হ্যাঁ, কেন? লিকাউনহি আসাবাতুন লাহু, কারণ তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এমন আত্মীয় যার জন্য ফরায়েজে, যারা যাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত পরিমাণ নির্দিষ্ট করেছেন তারা পেয়ে তা পাবে। কিন্তু আবু বকর সিদ্দিক কুরাইশ বংশের হলো দূরের, ফরায়েজে তার জন্য ভাগ আসবে না। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিকের সাথে পাঠিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসি আয়াতগুলির দিকে। সম্পর্ক সেদের আল্লাহ পাক ঘোষণা করলেন, ফাসিহু ফিল আরদে আরবাত আশহর, সুতরাং তোমরা জমিনে মানে দেশে এই আরব উপদ্বীপে, ফিল আরজে মানে ফি আরজে জাজিরাতে, ফাসিহু ফিল আরজে এই আরব উপদ্বীপে তোমরা চলাফেরা করো, সাহা ইয়াসিহু মানে ভ্রমণ করা, চলাফেরা করা। এখান থেকে সিয়াহা বলা হয়, আজকাল ট্যুরিজমকে কি বলা হচ্ছে? সিয়াহা বলা হচ্ছে, জি টুরিস্টকে সাইয়াহ বলা হচ্ছে। ফাসিহু ফিল আরদ আরবাত আশর, তোমরা চলাফেরা করো ঘোরাফেরা করো, ফিল আরদে মানে আরব উপদ্বীপে, আরবাত আশর চার মাস ধরে, চার মাস তোমাদের চলাফেরার অধিকার দেওয়া হইল। ওয়ালামু আর শুনে রাখো, জেনে রাখো, আন্নাকুম গাইরু মুজিজিল্লাহ, যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না। গত সপ্তাহ বলেছি মুজিজা মানে কি হয়, আজাদ ইউজিজা মানে হারিয়ে দেওয়া, হারিয়ে দাও, এইখান থেকে মুজিজা বলা হয়। গত সপ্তাহে মুজিজার ব্যাখ্যা করছিলাম, তোমরা আল্লাহকে হারাতে পারবে না, যে আল্লাহর হাত ছাড়া হয়ে যাবে বা আল্লাহ তোমরা যা ইচ্ছা করবেন তা করতে পারবেন না, এমন নাই, আল্লাহকে হীনবল করতে পারবে না। ও আন্নাল্লাহ মুখজিল কাফেরিন, আর এটাও জেনে রাখো যে নিঃসন্দেহে আল্লাহ কাফেরদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন। মনো সন্দেহ নেই যে কাফের মুশরিক আল্লাহ পাক লাঞ্ছিত করবেন, কিন্তু মুসলিমকে দাঁড়াতে হবে। মুসলিম বসে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তো আসমানি আজাবর গজব দিয়ে কাফেরকে লাঞ্ছিত করবেন না, তার জন্য আল্লাহ পাক কিছু নীতিমালা নির্ধারণ করেছেন। চার মাস ধরে তাহলে তাদেরকে কি করা হলো, অনুমতি দেওয়া হলো, চার মাস চলাফেরা অনুমতি দেওয়া হলো। তাহলে যে হজে এসছিল হজে ঘোষণা শুনিয়ে দেওয়া হলো, এই ঘোষণা শোনানো হলো হজের দিনে, তাই না, হজের দিনে শুনিয়ে দেওয়া হলো। হজের দিন থেকে চার মাস করেন তো, তাহলে জিলহজ মাসের আরো ২০ দিন আছে, ঠিক না, জিলহজ মাসের ২০ দিন, দশে জিলহজে ঘোষণা হলো, জিলহজ মহরম দশে মহরম, সাফার রবিউল আউয়াল রবিউল সানি, রবিউল সানির ১০ তারিখে চার মাস শেষ হয়ে যাচ্ছে। ভালো করে বুঝে রাখেন আয়াতটা, চার মাস শেষ হয়ে যাচ্ছে, তার মানে এই চার মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হজের পরে এই চার মাস, রবিউল সানের ১০ তারিখ পর্যন্ত তোমরা আরব উপদ্বীপে যেখানে ঘোরাফেরা করবে করো শিরকের অবস্থায় মুশরিক হয়ে, কিন্তু তারপরে হয় ইসলাম কবুল করতে হবে আর না হলে এই আরব উপদ্বীপ ছেড়ে তোমাদেরকে অন্য কোথাও চলে যেতে হবে, এটা ইসলামের ঘোষণা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেক হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য সবগুলি হাদিস বলবো না, এক দুটি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপে দুই দিন দুই ধর্ম কখনো একত্রিত হতে পারে না, আরব উপদ্বীপে দুই ধর্ম থাকবে, ইসলামও থাকবে আর মূর্তি পূজাও হবে, ইসলামও থাকবে আর ইহুদিজমও থাকবে, বৌদ্ধিজমও থাকবে অথবা খ্রিস্টান ধর্ম থাকবে, লায়াজিরাতিল আরব দিনা, দুই ধর্ম একত্রিত হইতে পারে না। আরো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আখরেজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও, নবী করিম সাল্লাম এটা নির্দেশ ছিল। নবী করিম সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে বের করে দিয়েছিলেন, হারামের এলাকায় আসা নিষেধ ছিল কিন্তু খাইবারে ইহুদিরে থেকে গিয়েছিল, এই হাদিসের বাস্তবায়ন করেছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাইবার থেকে এই ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছিলেন সামনের দিকে। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন ওয়া আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর ঘোষণা আরো শোনানো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর তার রাসূলের পক্ষ থেকে, ইলান নাসে সকল মানুষের উদ্দেশ্যে, ইয়াউমাল হাজ্জিল আকবারে বড় হজের দিবসে, মহান হজের দিবসে। মহান হজের দিবস কি, মহান হজের দিবস হচ্ছে, মহান হজের দিবস হচ্ছে কুরবানির দিন, অধিকাংশ মুফাসসির দিনে করে, ভালো করে শুনে রাখেন, ইয়াউমুল হাজ্জিল আকবার বড় হজের দিন, বড় হজের দিন মানে কি বললাম, কুরবানির দিন। কেন, এটা সবচেয়ে শক্তিশালী মত, কেন, এই জন্য যে হজের অধিকাংশ কাজগুলি ১০ তারিখে করা হয়, হজের যতগুলি কাজ হিসাব করে দেখেন প্রায় কাজগুলি কিন্তু আদায় করা হয় কখন, ১০ তারিখে, প্রথম চামড়ায় পাথর মারলেন, দুই নম্বরে কোরবানি, তিন নম্বরে মাথা মুন্ডন, চার নম্বরে বাইতুল্লাহর তওয়াফে ফাজা তওয়াফে জিয়ারা, পাঁচ নম্বরে সাফা মারওয়ার সাই, যদি হজে তামাত্তু থাকে সাই আলাদা, আর যদি হজে কেরান থাকার আগে সাই না করে থাকেন, হজে এফরাদ থাকার আগে সাই না করে থাকেন তাহলে সাই, পাঁচটি কাজ, হজের পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আদায় করতে হয় এই ১০ তারিখে। এই জন্য ইয়াউমুল হাজ্জিল আকবারের তাফসীর আছে, কেউ কেউ বলেছে ইয়াউমুল হাজ্জিল আকবার আরাফার দিন, কিন্তু সে মতটি দুর্বল, এই দিনকে বোঝানো হয়েছে। আর এতে আর একটা যুক্তিও আছে, সেটা হচ্ছে যে কোরাইশরা আরাফায় হজ করতে যেত না, মুশরিকদেরকে না শোনানোর উদ্দেশ্য, মুশরিকদেরকে না এই ঘোষণা শোনাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো কোরাইশদের মধ্যে থেকে যারা ইসলাম কবুল করেনি তারা আরাফা হজে যায় না, তো আরাফা ঘোষণা করে কি করে হবে, আরাফা তো কোরাইশরা শুনতেই পাবে না, এই জন্য আসল ঘোষণা হয়েছিল মেনাতে, যাতে করে এখানে কোরাইশদেরকেও পাওয়া যায়, কোরাইশ মুশরিকদেরকেও আর অন্য এলাকার মুশরিকদেরকেও পাওয়া যায় মেনাতে, মেনার দিনগুলিতে এগারো তারিখ, বারো তারিখ, তেরো তারিখে যেখানে যেখানে লোকেরা আছে ওখানে আলী রাজি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আযানু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু। এই আয়াতগুলি শুনিয়ে দিয়েছেন কি ঘোষণা, আন্নাল্লাহ বারিউন, এই ঘোষণার বিষয়বস্তু যে নিঃসন্দেহে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন, মিনাল মুশরিকিন মুশরিকদের থেকে, ওয়া রাসূলুহু মালকের দেখবেন হরকত, ওয়া রাসূলুহু লামে কি দিবেন দম্মা পেশ দিয়ে, এবং রাসূল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। তাহলে আল্লাহ সম্পর্ক ছেদের ঘোষণা করছেন আর তার রাসূল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন। আলী রাজি আল্লাহ তাআলা আনহুর জামানায় অনেক আনারবরা পার্সিয়ান বিভিন্ন ভাষী আনারবরা ইসলাম কবুল করে, ইসলাম কবুল করার পরে তারা তো মাতৃভাষা আরবি নয়, তো একজন এই আয়াতটা পড়তে গিয়ে পড়ছে যে আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলিহি, লামে কাসরা দিয়ে পড়েছে, লামে কাসরা দিয়ে পড়া হয় তো অর্থ কি হবে কেউ একটু বুঝান তো দেখি তর্জমা করে, আন্নাল্লাহ বারিউম মিনাল মুশরিকিন, নিঃসন্দেহে আল্লাহ সম্পর্ক ছেদ করেছেন মুশরিকদের থেকে, ওয়া রাসূলিহি রাসূলিহির আত মুশরিকের উপর হয়ে যাচ্ছে, মিনাল মুশরিকিন মিন হারফে জার ওয়া রাসূলিহি, আল্লাহ মুশরিক থেকে সম্পর্ক ছেদ করছেন আর রাসূল থেকে সম্পর্ক ছেদ করছেন, কুফুরি কথা না, একটা হরকতে পেশের জায়গায় দাম্মার জায়গায় যদি জের দিয়ে দেন তো কুফুর কুফুর কুফুরি কথা হয়ে যাবে, যে আল্লাহ নাকি রসুলের সাথে সম্পর্ক ছেদ করছেন হয়ে যাবে না, এইরকম যখন পড়ে ফেলল তো মাথায় হাত দিলেন আলী রাজি, কি হইল রে কিন্তু আরবি ভাষার অবস্থাই খারাপ, কিন্তু কুফুরি কথা মুসলিমরা পড়বে আর বুঝবে না, তো অনারবদের অনারবদের সাথে মিক্সচার হতে, আজকাল অনারবদের সাথে মিক্সচার হতে এমন হয়েছে আরবদের অবস্থা যে শুদ্ধ ভাষায় বলতে পারে না, হয় তাদের ঘরের মাতৃভাষা বলে যেটা কোরআনের ভাষা নয়, আর না হলে আপনাদের মতো মোকাস্তার ভাঙা চরে এমন ভাষা বলে যে এই ভাষাকে যে কত যে কষ্ট দিয়েছে ভেঙে ভেঙে টুকরো টুকরো, আনাফি রু আনাফি কালাম আনাফি আক্কেল আনাফি চরম ফেরুল্লাহ, এই ভাষা যদি আরবিরা বলে তো বড় লজ্জাকর ভাষা এটা, আপনারা নিরুপায় বেচারা কি করে বুঝেই হবে মালিককে, গরজ আছে তখন ফরজ আদি করছেন, কিন্তু কথা হচ্ছে যে ওদের কি গরজ আছে এই ভাষাকে বরবাদ করে দিয়েছে, এই ভাষাকে তাদের জন্য বলা যায় না, এই ভাষা মুকাসসার ভাষা, তাদের শুদ্ধ ভাষাতে আপনাদের বোঝানোর চেষ্টা করা উচিত, তাদের বাড়ির খাদ্যামারা কি করে বুঝতে পারে, খাদ্যামারা দুই এক বছর থাকলে তাদের পুরো ভাষা ক্যাপচার করে ফেলে, তাদের ভাষা কি করে বুঝে, ওই ভাষাতেই যদি বোঝাবার চেষ্টা করত তো ঠিক আছে, এক মাসে না পারতেন ফি মাফিয়ে দিয়ে এক মাসে পেরে নিচ্ছেন, ছয় মাস লাগতো এক বছর লাগতো কিন্তু আপনিও পারতেন শুদ্ধ ভাষা বুঝতে। আমাদের সাথে মাঝে মাঝে টেলিফোন করে অনেক আরবরা, আর তারপরে হয় ফি মাফির ভাষা ধরিয়ে দেয় মনে করি ও তো বিদেশি আজনবী তো ফি মাফি, ফি মাফি মাফি এটা চলবে না, শুদ্ধ ভাষা কাল্লেমেল ভুসা খুব শক্ত ভাষা বলি, কালে শুদ্ধ ভাষা বলল, তো শুদ্ধ ভাষা এমন বলা শুরু করলো যে এক লাইন যেতে পারে না, তারপর আবার ফিরে আসে এদিকে, আমি বললেন আনা মা অরিদ হাজা, আনা মা অরিদ হাজা, অরিদ আনতে কাল্লাম বিল লোকাল আরবি ওয়ান তা আরবি, তুমি আরবি আরবি ভাষায় কথা বলো ফুসা, কি বলছিলাম তখন গ্রামার তৈরি করতে হবে, নাহু সার গোড়া পত্তন হইল, না হো সব গ্রামার তৈরি করা শুরু হলো যে রাসুল হো পড়লে কি হবে, এর গ্রামার রাসুলহি পড়লে কি হবে, আন্নাল্লাহ বারিউম মুশরিকিন ওয়া রাসূলুহু। হাজ্জে আকবার কেন বলা হয়, একটা কথা বললাম যে এই দিনে অধিকাংশ হজের কাজগুলি আদায় করা হয়, হাজ্জে আকবার বলা হয়েছে কেন এই দিনকে, এই জন্য যে ওই যুগেও ছোট হজ আর বড় হজ কথাটি ছিল, উমরাকে ছোট হজ বলতো আল হাজ্জুল আসগার বলতো আর হজকে বড় হজ বলতো, সেই যুগ ছিল জাহিলিয়াতের যুগ থেকে, যার ফলে আল্লাহ কোরআনে কি বলেছে ইয়াউমাল হাজ্জিল আকবারে, বড় হজের দিনে, বড় হজের দিন কুরবানির দিনে, মানে হজের মৌসুমের এই কুরবানির দিনে। আর যারা বলেছেন যে হাজ্জুল আকবার এই জন্য যে জুমার দিন পড়েছিল রাসূলুল্লাহ বিদায় হজে আরাফার দিন সেই জন্য হাজ্জে আকবার, এটি ভিত্তিহীন কথা, জুমা যদি পড়ে আরাফার দিনে তাহলে আরাফা পড়ে জুমার দিনে তাহলে হাজ্জে আকবারই হবে, এই কথাটি ভারত বাংলাদেশ পাকিস্তান বিদাতীদের কথা ভিত্তির কথা, আর এর জন্য সত্তর হজের সওয়াব রয়েছে, এটি জাল হাদিস সহি নাই। তো আল্লাহ রাব্বুল সম্পর্ক ছেদের ঘোষণা করছেন মুশরিকদের থেকে এবং তার রাসূলও সম্পর্ক ছেদের ঘোষণা করছেন, ফাইন তুবতু ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এখন যদি আরব দেশে মক্কা মদিনায় থাকতে হয় তাহলে তোমরা যদি তওবা করে নাও এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, তওবা করে নাও মুসলিম হয়ে যাও আর থাকো মক্কায়। ওয়াইন তাওয়াল্লাই তুম, আর তোমরা যদি বিমুখ হয়ে যাও যে না না না আমরা ইসলাম কবুল করবো না, ফালামু তাহলে ভালো করে জেনে রাখো, আন্নাকুম গাইরু মুজিজিল্লাহ, যে তোমরা আল্লাহকে হীনবল করতে পারবে না। ওবাশ্বিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর কাফেরদেরকে হে নবী সুসংবাদ শুনিয়ে দাও বিআযাবিন আলীম, মর্মান্তিক আযাবের শাস্তি। ইল্লাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়ান ওয়া লাম ইয়ুযাহিরু আলাইকুম আহাদান ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আগে যে ঘোষণাটা করেছেন, যাদের সাথে চুক্তি রয়েছে চার মাস ঘোরাফেরার জন্য, চার মাস তোমরা ঘোরাফেরা করা, এই এরা ছিল কারা? চুক্তি ছিল কিছু কাফের গোত্রের সাথে এইরকম যে এক মাস দুই মাসের চুক্তি হইত, চার মাসের কম, এক কথায় চার মাসের কম অথবা চার মাস চুক্তি ছিল, অথবা চার মাসের বেশি হয়তো চুক্তি ছিল, কিন্তু তারা এমন আচরণ করেছে যাতে তাদের চুক্তি ভঙ্গ তাদের পক্ষ থেকে প্রমাণিত হয়ে গেছে, আশঙ্কা রয়েছে তাদের পক্ষ থেকে, যখন তখন এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার ফলে এই শ্রেণীর কাফেরদের, শুনে রাখেন বিষয়টা, যেই কাফেরগুলি আরব দেশগুলিতে বাস করত, আরব দেশে এই আরব জাজিরায় বাস করত, চার মাসের কম হয়তো তাদের চুক্তির মেয়াদ ছিল অথবা চার মাসের বেশি ছিল, কিন্তু তারা চুক্তি ভঙ্গের মতো কাজ করে ফেলেছে, আল্লাহ তাদেরকে চার মাসের সময় শুধু দিলেন যে চার মাস ঘোরাফেরা কর, আর তারপরে হয় ইসলাম কবুল করো আর না হলে আরব উপদ্বীপ ছেড়ে চলে যাও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেকটি দলের কথা বলছেন কাফের মুশরিকদের, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন, তবে ওই সব মুশরিকরা যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ, আহাদতু চুক্তিতে আবদ্ধ হয়েছ, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইয়ান, অতঃপর চুক্তি করে তারা তোমাদের এই চুক্তিতে অটল থাকার ক্ষেত্রে কোন ত্রুটি করে নাই, চুক্তি পুরা করতে কোন ত্রুটি করে নাই, ওয়ালাম ইয়ুযাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে অন্য কোন কাফের শক্তিকে সাহায্য করে নাই, দুই শর্ত, চুক্তিতে কোন রকম ত্রুটি করে নাই, চুক্তি যেমন করেছে তেমন পালন করেছে, আর হয়তো চুক্তি ঠিক রেখেছে কিন্তু ভিতর কাফের অন্য গোষ্ঠীর কি করছে, সাহায্য করছে, তাহলে চুক্তি রাখা যাবে না। ভালো করে শোনা যাবে, আল্লাহ বলছেন যদি এই কাজগুলি না করে থাকে, তারা চুক্তিতে অটল থাকে, ফাতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে তাদের যে নির্ধারিত সময় রয়েছে চুক্তির, সেই চুক্তি তাদের তোমরা সম্পূর্ণ করো, তাহলে তাদের সাথে যদি দশ বছরের চুক্তি থাকে দশ বছর পুরা করো, পাঁচ বছরের চুক্তি থাকে পাঁচ বছরই পুরা করো, অসুবিধা নেই, কারণ তাদের সাথে চুক্তি আছে, তারা চুক্তি ভঙ্গ করেনি, আর চুক্তি পুরা করতে কোন রকমের ত্রুটিও করে নাই, আর কুফরী শক্তির কখনো সহযোগিতা করেনি ইসলামের বিরুদ্ধে। এরা তাহলে আর একটি দল, এদের ক্ষেত্রে আল্লাহ পাক ছাড় দিলেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সংযতদেরকে, পাপমুক্তদেরকে, আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন, আর যারা সংযত পাপমুক্ত তারা চুক্তি ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করা গাদ্দারি করা বড় কাবিরা গুনাহ, বড় অপরাধ, যখন তারা কোন রকমের চুক্তি ভঙ্গ করেনি তাহলে তোমরা ভঙ্গ করিও না। সময় যদি তাদের নির্ধারণ থাকত যে পাঁচ বছরের জন্য চুক্তি, দশ বছরের জন্য চুক্তি, সময় নির্ধারণ, কিছু কাফের আবার এমন ছিল যাদের সাথে সময় আর নির্ধারণ ছিল না, তোমাদের সাথে আমাদের সাথে একটা চুক্তি থাকলো, কিন্তু কতদিনের চুক্তি থাকলো কোনো কথা নেই, ওদেরকে ওই চার মাসের আওতাতে নিয়ে আসা হয়েছে, এখন চার মাসে চলে আসো, তোমাদের সাথে যখন ওপেন চুক্তি ছিল কোনো কিছু বলা ছিল না, তোমরাও কোন শর্ত লাগানি আমরা লাগাইনি, আল্লাহর হুকুম হচ্ছে যে চার মাস ঘোরাফেরা করো তারপর আর এখানে ঘোরাবে। ঠিক ওই রকমই যদি কাউকে আপনি ধার দেন, টাকা ধার দিয়েছেন, আজকাল আমাদের দেশের ধারগুলি এরকম হয় কিন্তু যে হালতের কারণে, ধার দিলে টাইমও জিজ্ঞেস করে না যে কতদিনের জন্য নিচ্ছেন, আর ও বলেন যে কতদিনের জন্য নিচ্ছি আমি, তাই না? আর যদি ভাই কখন দিবেন তো নাকি এটা বিয়াদবি হয়ে গেল, যদি কাউকে জিজ্ঞেস করেন যে আপনি টাইমটা বলবেন কখন দেবেন, আমাকে কি মনে করেন আপনি, দেব না মনে করছেন নাকি, যা হেল একবার। তারপরে যদি একটু আর বলে আরো সুন্নতি তরিকা বলে ফক্তবু, আল্লাহ বলছেন লিখো আয়াতুল মুদায়নাতে সূরা বাকারার, হ্যাঁ লিখো, লিখে দেন, মানে মোটেই বিশ্বাস করেন না, হ্যাঁ মুসলমান নই, মোটেই বিশ্বাস করেন না, আল্লাহর হুকুম পালন করবেন না, মোটেই বিশ্বাস করেন, আমাকে আসলে বিশ্বাসই নয়, ও কেন কোরআনের উপর আমল করতে অনীহা অনিচ্ছুক, বুঝতে পেরেছেন? তো যদি কারো সাথে এইরকম থাকে যে টাকা দিয়ে দিলাম ধার একশো রিয়াল, আর তারপরে কিছু বললাম না যে কখন দেবে না আর কখন নিব এটাও বলিনি, ও সেও বলে নাই, তাহলে আমার একদিন পরে চাওয়ার অধিকার আছে না নেই, বলেন এখন চাওয়ার অধিকার আছে ভাই, টাকা ধার দিয়েছে, টাকাটা কই দেবেন, বলছে যে দিতে দিতেই আপনার, আপনি তো বলেন যে দশ দিনের জন্য বা এক বছরের জন্য, আপনি টাকা ধার নিয়েছেন যদি পারেন দিয়ে দেন, ঠিক না? জি হ্যাঁ। আল্লাহ রাব্বুল তারপরে বলছেন ফায়দান সালাখাল আশহুরুল হুরুম, যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে, যখন নিষিদ্ধ মাসগুলি কি হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে। আল আশহুরুল হুরুম বলতে কি বোঝানো হয়েছে, একদল তাফসীরকার বলছেন আশহুরুল হুরুম মানে হচ্ছে এই যে বছরে চারটা হারাম মাস প্রাচীন যুগ থেকে চলে আসছিল, আর এই যে সাধারণ মানুষ কিন্তু এইরকম বুঝে নিবে, কিন্তু এটি অর্থ সঠিক নয়, এটা দুর্বল মত, সহিটা পরে বলছি। আশুরা হরম কি? চারটি হারাম মাস বছরে, জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, পরপর তিনটি, আর একটি হচ্ছে রজব। তাহলে এই ঘোষণা কাফেরদেরকে ঘোষণা শোনানো হয়েছে জিলহজ মাসের দশ তারিখে, ঠিক না? জিলহজ মাসের দশ তারিখে। তাহলে তারা তফসির করছেন যখন এই আশুরুল হরম যে আছে এখন চলছে, এটা যখন চলে যাবে, শেষ হয়ে যাবে, অতিবাহিত হয়ে যাবে, তারপরে আর কোন কাফেরকে এখানে যেন না দেখা যায়, কোন মুশরিককে না দেখা যায়, তার মানে মাত্র পঞ্চাশ দিন, মাত্র কত দিন, পঞ্চাশ, দশই জিলহজে ঘোষণা হইল, জিলহজ মাসের বিশ দিন আর মহরম মাস হচ্ছে হারাম, জিলহজে ও হারাম, এই বিশ দিন হারাম আর আগামীতে এই মহরমের ত্রিশ দিন, তাহলে পঞ্চাশ দিন, পঞ্চাশ দিন পরে কোন কাফের যেন আর মক্কার আশেপাশে না দেখা যায়। ফায়জান সালাখাল আশরুল হরম, যখন নিষিদ্ধ মাসগুলি অতিবাহিত হয়ে যাবে, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুমুহুম, তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানেই তাদেরকে পাও, আর তাদেরকে এখানে থাকতে দেওয়া যাবে না, বুঝছেন না? এটা হচ্ছে একটি অর্থ। তাহলে পঞ্চাশ দিন শুধু অবকাশ দেওয়া হয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে করছেন যে এটি অর্থ নাই, কারণ আল্লাহ চার মাস বলেছেন, সুতরাং এখানে পুরো চার মাস হচ্ছে না। আর আশর হরম মানে এই আশরুল হরম মানে এই আশরুল হরম নাই, নিষিদ্ধ মাস মানে চার মাসের যে চুক্তি রয়েছে, এই চুক্তিতে কাফেরদের সাথে, যেই কাফেরগুলির সাথে চুক্তি করা আছে ওদের সাথে যুদ্ধ নিষিদ্ধ রয়েছে, এই চার মাসকে বোঝানো হয়েছে। চুক্তি করা আছে আর আল্লাহ রাব্বুল চার মাসের চাঁদেরকে ছাড় দিয়েছেন, সুতরাং এই চার মাস বোঝানো হয়েছে। তাহলে দশই জিলহজে ঘোষণা দেওয়া হইল, এই দশই জিলহজ থেকে চার মাস যেমন শুরুতে আমি একটা হিসাব করে বলেছি কত যাবে, রবিউল থানির দশ তারিখ পর্যন্ত। আল্লাহ বলছেন ফায়জান সালাখাল আশরুল হরম, এই নিষিদ্ধ মাসগুলি যখন চলে যাবে, মানে এই চার মাস পার হয়ে চলে যাবে, চার মাসের যে ছাড় দেওয়া হয়েছে, তা সিহুফিল আরজে আরবাত আশর বলে, ফাকতুলুল মুশরিকিন, তখন মুশরিকদেরকে হত্যা করো। এখানে সারা বিশ্বের মুসলিম বোঝানো হয়নি, মুশরিক বোঝানো হয়নি, কাকে বোঝানো হয়েছে, আরব জাজিরা মুশরিকদেরকে বিশেষ করে বোঝানো হয়েছে। হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানে তাদেরকে পাও না কেন, ওয়াখুযুহুম, এবং তাদেরকে ধরো, ধরে হয় বন্দী করো, আর যদি হত্যা করা হয় তো হত্যা করো, ওয়াহসুরুহুম, এবং তাদের অবরোধ করো, ঘেরাও করো, ওয়াকুদু, শুধু ঘেরাও করে ছেড়ে দিও না, বা তাদেরকে ধরেই তো রেখে দিও না, এতে ক্ষান্ত হেও না, এরপরও আগে বেড়ে যদি কোথাও আরো ওয়াকুদু লাহুম কুল্লামার সাথ, যদি কোথাও লুকিয়ে থাকে আর এদিক ওদিক চলাফেরা করে সুযোগ সুবিধার জন্য, ওয়াকুদু, তোমরা বসে থাকো তাদের উদ্দেশ্যে, কুল্লামার সাথ, প্রত্যেক ঘাঁটিতে ওত পেতে, ওত পেতে বসা, বুঝেন, প্রস্তুত হয়ে বসে থাকা, দেখি কোন দিক থেকে আসে, কোন দিক থেকে শত্রু আসে, ওয়াকুদু লাহুম কুল্লামার সাথ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কণ্ঠাসা করতে বলেছেন, কাফেরদেরকে আরো উপদ্বীপ থেকে তাড়িয়ে দিতে বলেছেন। ফাইন তাবু, সুতরাং তারা যদি তওবা করে, এরপরে তওবা করার জন্য বাস্তব প্রমাণ হচ্ছে ওয়াকামুস সালাত, নামাজ কায়েম করবে, বেনামাজি হয়ে থাকবে, মুসলিম হয়ে গেছে, অচল চলবে না। সুতরাং এইসব বেনামাজি মুসলিম আল্লাহর কাছে মুসলিম নয়, আয়াতে বলছে। ফাইন তাবু, তারা যদি তওবা করে, আর তওবার বাস্তব প্রমাণ হচ্ছে ওয়াকামুস সালাত, সালাত কায়েম করে, ফরজ নামাজ পড়বে দিনে রাতে কমপক্ষে সত্তর রাকাত নামাজ পড়বে পাঁচ টাইমে, ওয়াতাউ যাকাত, এবং যাকাত প্রদান করবে, ফাখাল্লু সাবিলাহুম, যদি তারা তওবা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর যাকাত প্রদান করে, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও, তাদের রাস্তায় বসে থাকিও না, আর ধরিও না তাদেরকে, ফাখাল্লু সাবিলাহুম। তাহলে কি বোঝা গেল, তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে ধরো, অ্যারেস্ট করো, হে মুসলিম সরকার, মুসলিম শাসক, তাদেরকে শাস্তি দাও, ফালা তাখুল্লু সাবিলাহুম, তাহলে ছাড়িও না তাদেরকে, এটাই না বোঝাই আয়াত। জি, আল্লাহ রাব্বুল আলামিন দুটি আমলের কথা, দুটি ইবাদতের কথা বললেন, সবগুলি বলা সম্ভব না, দুটি বলেছেন, একটি আল্লাহর সবচেয়ে বড় হক তাওহীদের পরে, আর তাওহীদের বাস্তব প্রমাণ বহি প্রকাশ সেটা হচ্ছে ইকামাতুস সালাত, নামাজ কায়েম করা, আর আরেকটি হচ্ছে মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় হক, সেটা হচ্ছে দারিদ্র মোচন করা, অভাবীদের অভাব দূর করা, আল্লাহর বান্দাদের অভাব দূর করা যাকাতের মাধ্যমে। এই দুটি হক তুলে ধরা হয়েছে, আর এর সাথে সাথে বাকি মানুষের আরো হক রয়েছে, সেগুলো আদায় করতে হবে। আল্লাহর আরো হক রয়েছে, রোজাও আল্লাহর হক, হজও আল্লাহর হক, উমরাও আল্লাহর হক, হিজাব পর্দা করা আল্লাহর হক, দিনের বিধিবিধান সবগুলি আল্লাহর হক, সব আদায় করতে হবে। ইন্নাল্লাহ গাফুর রহিমের সন্দে আল্লাহর বড় মার্জনাকারী দয়াবান। ওয়াইন আহাদ মিনাল মুশরিকিন ইস্তাজারাক, এই তো আল্লাহর হুকুম হইল যে মুশরিকদেরকে তাহলে চার মাস পার হয়ে গেলে এ আরব জাজিরে যেখানে পাও ধরো, হত্যা করো ইত্যাদি হুকুম হলো না? হলো না। কিন্তু যদি তাদের কেউ নিরাপত্তা চাই যে আমাকে নিরাপত্তা দেন, আমি একটু আপনার কাছে আশ্রয় নিতে চাই, আর এমন ভাবে যদি আশ্রয় নেয় যে এসে আল্লাহর দিনের কথা আল্লাহর কালাম শুনবে এরকম আশা করা যায়, তাহলে সুযোগ করে দাও, সুযোগ করে দাও। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন, শুনেন, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাক, যদি মুশরিকদের কোন ব্যক্তি হে নবী তোমার কাছে আশ্রয় কামনা করে, নিরাপত্তা কামনা করে, ইস্তিজার মানে হচ্ছে আমন তলব করা, নিরাপত্তা তলব করা, ফাআজিরহু মানে ফাআমিনহু, তাহলে তাকে নিরাপত্তা দিয়ে দাও, নিরাপত্তা দিয়ে দাও। এই ক্ষেত্রে সাধারণ মুসলিমও নিরাপত্তা দিতে পারে, যেমন একজন শাসক নিরাপত্তা দিতে পারে, তেমন সাধারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, মুসলিমদের জিম্মা দায়িত্ব হচ্ছে এক রকমের, সবার জিম্মা একই রকমের, এমন নয় যে মন্ত্রী সাহেব করেছেন নিরাপত্তা দিয়েছেন সেজন্য এই নিরাপদ, আর একজন সাধারণ মুসলিম একজন আলেম নিরাপত্তা দিয়েছেন সেজন্য তার কোনো মূল্য নেই, না, একজন মহিলা নিরাপত্তা দিয়েছেন সেজন্য কোনো মূল্য নেই, না, অবশ্যই জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম, যেটা যে দায়িত্ব পালনে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সচেষ্ট হবে। ওম্মেহানি কে চিনেন আপনারা? ওম্মেহানি তার এক দেবরকে আশ্রয় দিয়ে দিয়েছিল, কাফের ছিল, তখন তার এক ভাই বলছেন না আশ্রয় দিতে দেব না, একে মারব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইন্নি কাদ আজারত ফুলান, আমি অমুককে আশ্রয় দিয়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নি আজারত মান আজারাত উম্মাহানি, উম্মাহানি যাকে নিরাপত্তা দান করেছে তাকে আমিও নিরাপত্তা দান করেছি। তারপরে ওই হাদিসটি বলে, জিম্মাতুল মুসলিমিনা ওয়াহিদা ইয়াসআ বিহা আদনাহুম হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে আল্লাহর বাণী আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায়, নিরাপত্তা চেয়ে থেকে এখানে আল্লাহর কালাম শোনার সুযোগ হয়ে যায়। কিন্তু মুসলিমদের সে থেকে কুফুরি প্রচার করে, তাদের পূজা পাঠ করে বা তাদের ধর্মে প্রচার করে, এমনও ধরা পড়েছে যে এখানে খ্রিস্টান মিশনারির কাজ করছে, লুকিয়ে লুকিয়ে ভিতরে ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার করছে, এইসব খবর আমাদের কাছে আছে আর ধরা খেয়েছে আলহামদুলিল্লাহ। অথবা হিন্দু ধর্ম প্রচার করছে, মন্ত্রতন্ত্র প্রচার করছে, মূর্তি রেখে পূজা করছে, না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি একটা কিতাব দেন তাহলে সাহসের সাথে ছুড়ে ফেলে দেবে, নেবেন না, একটা যদি ইসলামের ইসলাম জানার জন্য দেন, মাওয়াল ইসলাম, ইসলাম কি, সত্য ধর্ম একটু জানো, না, জানবে না, তাহলে না, কখনো না, নিরাপত্তার হক রাখে না। ফাজেরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, নিরাপত্তা দাও যাতে করে আল্লাহর কথা শোনার সুযোগ হয়ে যায়, শোনে। সুম্মা আবলেঘু মা মানা, যখন নিরাপত্তা দান করেছো তাকে এখানে অসহায় ছেড়ে দিলে হবে না, তুই যা যেখানে পারবি সেখানে যা, না, অতপর তাকে পৌঁছে দাও ওই কাফের মুশরিককে যাকে নিরাপত্তা দান করেছো তার নিরাপদ স্থলে, মামান জারফের সেগা, নিরাপদ স্থলে পৌঁছে দাও। কেন? জালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, কারণ এরা এমন জাতি কাফের মুশরিক যারা অবুঝ, জানে না, নির্বোধ, করে দাও, ইসলাম জানে না, রসুলের হাক্কানিয়াত জানে না, আল্লাহর দিন সত্য দিন সম্পর্কে জানে না, অবুঝ লোকদের জানার সুযোগ করে দাও। এই আয়াতগুলি যখন আসলো তখন মানুষ কয় ভাগে বিভক্ত একটু বলে দিই, তাহলে আয়াতগুলি বুঝতে আরো সুবিধা হয়। মানুষ প্রথম দুই ভাগে বিভক্ত, মুসলিম আর কাফের, মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছে, ওয়াল্লাযী খালাকাকুম, সূরা তাগাবুন আল্লাহ বলেছেন, তাই না, ওয়াল্লাযী খালাকা, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম, ফামিনকুম কাফের, অমিনকুম মুমিন, তোমাদের মধ্যে একদল হচ্ছে কাফের আর একদল হচ্ছে মুমিন। তো মানব আদম সন্তান মানব জাতি হচ্ছে দুই ভাগে, তো ইয়া মুসলিম ইয়া কাফের, হয় মুসলিম নয় কাফের, মুসলিম মমিন, না হলে কাফের তো মুসলিম হয়ে গেল, একদল মুসলিম আত্মসমর্পণকারী মুমিন বিশ্বাসী, আর অবিশ্বাসী যারা কাফের, অবিশ্বাসী যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর তৌহিদে বিশ্বাসী নয়, রাসূলের রিসালাতে বিশ্বাসী নয়, কোরআনের বিধানে বিশ্বাসী নয়, দ্বীনে ইসলামে বিশ্বাসী নয়, কাফের যে কোনো দল হোক না কেন, বহু দল হইতে পারে, তারা নাস্তিক হইতে পারে, তারা অন্য কোন মন গড়া ধর্ম অথবা রোহিতকৃত ধর্ম পালন করতে পারে, তারা হচ্ছে কাফের। কাফের চার ভাগে বিভক্ত, কাফের যত আছে তারা চার ভাগে বিভক্ত। জেহাদ বুঝার ক্ষেত্রে বা সূরা তওবা বুঝার ক্ষেত্রে কাফের চার ভাগটা ভালো করে মনে রাখবেন। একদল কাফেরকে জিম্মি বলা হয়, কাফেরকে কি বলা হয়? জিম্মি বলা হয়। জিম্মি কাদেরকে বলা হয়? যাদের জিম্মা দায়িত্ব মুসলিম সরকার নিয়েছে, মুসলিম দেশে বসবাস করবে, জিজিয়া কর দিয়ে, তারা তো আর জাকাত দেবে না, মুসলিমে তো প্রতি বছর সরকারকে জাকাত দেবে, মুসলিম সরকারকে, মুসলিম খলিফা হইলে কাফের জাকাত দেবে? মুসলিম দেশে নিরাপদ বাস করবে আর কিছুই দেবে না, তাদের মাথা প্রতি জিজিয়া রয়েছে, এটা মাথা প্রতি হয়ে থাকে। আর ওদের জমি জায়গা থেকে যদি উৎপাদন হয় কিছু, তাতে খারাজ রয়েছে, আর একটা হাদিসে খারাজের বিধান রয়েছে, জিজিয়া খারাজ দিয়ে যারা বসবাস করে মুসলিম দেশে, নিরাপত্তা লাভ করে, তাদেরকে জিম্মি অমুসলিম বলা, জিম্মি কাফের। যে জিজিয়ার কথা এই সুরাতে আসবে, সুরা তওবাতে জানতে পারবেন আয়াত নম্বর 29, এই দলের কথা, জিম্মিদের কথা। আর এক দল হচ্ছে মুআহাদ, যাদের সাথে চুক্তি করা হয়েছে, আহাদ ইয়াহিদু থেকে ইসম মাফউল মুআহাদ, মানে চুক্তিতে যারা আবদ্ধ, মুসলিমের সাথে, মুসলিম দেশের সাথে চুক্তি হয়ে গেছে, মুসলিম দেশের বাইরে আছে তাদের সাথে চুক্তি হয়েছে, আমরা তোমাদের বিরুদ্ধে লড়াই করবো, তোমরা আমাদের বিরুদ্ধে লড়াই করবে না, তোমরা ষড়যন্ত্র করবে না মুসলিম দেশের বিরুদ্ধে, মুসলিম দেশ বা আমরা তোমাদের বিরুদ্ধে কোন রকম কিছু করবো না, মুআহাদ চুক্তিতে আবদ্ধ। মুআহাদ, মুআহাদ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআহাদ জিম্মি মুস্তামান, এই তিন দল কি সামিল ওই হাদিসটি, মান কাতালা মুআহাদ লাম ইয়ারাহ রায়হাত আল জান্নাহ, কেউ যদি চুক্তিতে আবদ্ধ কোন অমুসলিমকে, কাফেরকে হত্যা করে, কাফের কিন্তু চুক্তিতে আবদ্ধ, সে জিম্মি হতে পারে আর সে মুআহাদ হতে পারে, অন্য দেশে থাকে কিন্তু তার সাথে চুক্তি আছে নিরাপত্তার, অথবা টেম্পোরারি যাকে মুস্তামান বলা হয় তাই দেওয়া হয়েছে, সবগুলিকে সামিল যাদের সাথে চুক্তি রয়েছে, এইরকম কোন অমুসলিমকে কেউ হত্যা করলে জান্নাতের সুগন্ধি পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। সুতরাং কোন অমুসলিমকে মুসলিম দেশে সংখ্যালঘু পেয়ে অথবা কোন জায়গায় সুযোগ পেয়ে হত্যা করে দেওয়া ইসলামে জায়েজ না, হারাম, জান্নাত পাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না এইরকম মুসলিম, যদি সে কোন অমুসলিমকে যারা চুক্তিতে আবদ্ধ আমাদের সাথে চুক্তিতে অটল রয়েছে তাদেরকে হত্যা করে। আর এক দল কাফের হচ্ছে মুস্তামান, যাদের কথা এই আয়াতে, আয়াত নম্বর কত? 6, ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন আস্তাজার ফাজির হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিয়ে দাও যাতে করে আল্লাহর কথা শুনতে পায়, সুম্মা আবলিহু মা'মানা, এই যে মা'মান আমন থেকে মুস্তামান, যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে, ওরা কারা? এমন অমুসলিম কাফের যাদেরকে মুসলিম দেশে কিছুদিনের জন্য ভিসা দিয়ে, আজকাল ভিসা দেওয়ার সিস্টেমে নিরাপত্তা দেওয়া হয়েছে যে আসো থাকো কাজের প্রয়োজনে আপনার অথবা যে কোনো কারণে হোক না কেন নিয়ে আসা হয়েছে, নিরাপত্তা দিয়েছ মুস্তামানসে, সুতরাং তার নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে এবং নিরাপত্তাকে তার দেশে ফেরত করতে হবে, নিরাপত্তাকে দেশে ফেরত করতে হবে, এমন নয় যে ওই দেশের সাথে যুদ্ধ বেঁধে গেছে সুতরাং এগুলোকে মেরে দিই, না, জায়েজ নয়, জায়েজ নয়, কারণ এদেরকে নিরাপত্তা দিয়েছে, ভিসা দিয়েছে, এদের সাথে চুক্তি হয়েছে যে আসো আমাদের দেশে তুমি নিরাপদ, মুস্তামান। আরেক দল হচ্ছে কাফের হারবি, হার মানে যুদ্ধ, হারবি মানে যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে, যাদের সাথে যুদ্ধ বেঁধে আছে, মক্কার মুশরিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন অবস্থায় ছিল, এরা জিম্মি ছিল না, মুআহাদ ছিল না, মুস্তামান ছিল না, হারবি ছিল, বলেন হারবি যুদ্ধবাদী রেগে ছিল, বদরে ওরে যুদ্ধবাদ এলো, বদরে তো নবী সাল্লাম যুদ্ধের জন্য যাননি, কাফেলা ওরা আমাদের ধন মাল লুটে নিয়েছে, বাড়িঘর দখল করে নিয়েছে, ওদের কাফেলার ব্যবসা সেগুলি আমরা ক্ষতিপূরণ আমরা সেগুলো লুটে নেব, নিয়ে নেব, কিন্তু যখন হাত ছাড়া হয়ে গেল আবু সুফিয়ান তার ব্যবসায় কাফেলা নিয়ে এগিয়ে চলে গেল, পাওয়া গেল না, নবী সাল্লাম ইচ্ছা করলেন ফিরে চলে আসবে, কিন্তু কাফের ওই দিক থেকে আবু জাহাল তার অহংকারে এমন ফেটে পড়লো, আরে ছাড়া হবে না মুহাম্মদকে, এই সুযোগে চল যুদ্ধ বাঁধাবো, এসে বদরে এসে হাজির যুদ্ধ করার জন্য, তাহলে যুদ্ধ ওরা শুরু করেছে এসে, জি, এবং এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মক্কা থাকাকালীন যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, সোমাইয়াকে শহীদ করেছে, তার স্বামী ইয়াসিরকে শহীদ, বহু সাহাবাকে শহীদ করেছে, কত জুলুম অত্যাচার করেছে, নবীকে তাড়িয়েছে বাড়ি থেকে, নবীকে খুন করার জন্য তারা ষড়যন্ত্রকে বাড়ি ঘেরাও করেছে, আল্লাহ যদি হেফাজত না করতেন তারা যেটা করতেছে সেটাই হইত। তো এই জন্য এরা হারবি, হারবিদের সম্পর্কে হুকুম যেটা পড়লেন ফাইজান সাল্লাহ খাল আশকরুল হরুম, এই নিষিদ্ধ মাসগুলি যখন চলে যাবে ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম, হারবি কাফেরকে যেখানে পাও সেখানে মারো। হারবি যে যুদ্ধ বাজিয়ে রেখেছে মুসলিমের সাথে তাকে যেখানে পাও সেখানে মারো, ফাকতুলুল মুশরিকিন হাইসু ওয়াজাদতুম। বুঝতে পেরেছেন? জি। যদি জিজ্ঞেস করে বলতে পারবেন কাফের কয় ভাগে বিভক্ত? একজন বলেন, হাত উঠিয়ে, জিম্মি, মুআহাদ, মুস্তামান, হারবি। জি। তাহলে ইসলামের যে জিহাদ হারবিদের বিরুদ্ধে, শুধু হারবি যারা যাদের থেকে যুদ্ধের আশঙ্কা রয়েছে অথবা নিশ্চিত যুদ্ধ, তারা যুদ্ধ আমাদের সাথে লাগিয়ে রেখেছে, ওদের বিরুদ্ধে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতগুলি। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে, কাইফা ইয়াকুনুল মুশরিকিন আহাদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি, মুশরিকদের জন্য কি করে চুক্তি হতে পারে আল্লাহর নিকটে এবং তার রাসূলের নিকটে। আল্লাহ পাক বলছেন যে কি করে তাদের সাথে চুক্তি থাকতে পারে মুশরিকদের সাথে, কারণ এরা আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, করেছে আল্লাহর দিন মানে নাই, কিন্তু সাহাবায়ে কেরামদের সাথে করেছে, নবীর সাথে করেছে। ইল্লাল্লাযিনা আহাদতুম ইনদাল মসজিদুল হারাম, তবে ওই সব লোকেরা, একমাত্র ওই সব লোকেরা যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে মসজিদে হারামের নিকটে। মসজিদে হারামের নিকটে বলতে এখানে হুদাইবিয়া বোঝানো হয়েছে, মসজিদে হারাম বলতে কি বোঝা হয়েছে, তাহলে বোঝা গেল মসজিদে হারাম শুধু ওই কাবা ঘর আর চারিদিকে যে মসজিদ আছে ওইটাই নয়, মসজিদে হারাম মানে হারামের এলাকা, হারামের এলাকা থেকে হুদাইবিয়ার এলাকা সময়সী, বর্তমান সময়সী নাম বলা হয় জায়গাটি, ওটা কাছে। তো মসজিদে হারামের নিকটে যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ তাদের কথা ভিন্ন, ফামাস্তা কামু লাকুম, সুতরাং এই লোকেরা যাদের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়েছে যতদিন পর্যন্ত তারা চুক্তিতে স্থির থাকে, ফাস্তাকিমু লাহুম, তাদের জন্য তোমরা চুক্তিতে স্থির থাকো বা চুক্তিতে অটল থাকো। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, নিঃসন্দেহে আল্লাহ পাক আল্লাহ ভীরুদেরকে ভালোবাসেন। কাইফা, আবার কাইফা বলছেন, কাইফা মানে কি করে তাদের সাথে চুক্তি বহাল থাকতে পারে, কাইফা ইয়াবকা আহাদুন, কি করে চুক্তি বহাল থাকতে পারে। একদল তাফসীরকাররা বলছেন যে এই কাইফা আগের কাইফার তাকিদ, আগে বলা হলো কাইফা বিল মুশরিকিন আহাদুন, মুশরিকদের সাথে কি করে চুক্তি থাকতে পারে, আবার বলা হচ্ছে, তো একদল বলছেন তাকিদের জন্য যে মুশরিকদের সাথে আবার কি করে কাফির আল্লাহ তরীর সাথে চুক্তি থাকতে পারে, ওরা চুক্তিতে কখনো অটল থাকবে না, কারণ পরকাল বলতে চিন্তা নেই, দুনিয়ার সুযোগ সুবিধা আসলে আরে এখন ক্ষতি করে দিতে পারো, বিশ্বাসঘাতকতা গাদ্দারি করে দিবে। আর একদল তাফসীরকাররা বলছেন যে প্রথম কাইফা থেকে মুশরিকদের কথা বলা হয়েছে, যেমন আয়াতি আছে কাইফা ইয়াকুন লিল মুশরিকিন আহাদুন, আর দ্বিতীয় কাইফা থেকে ইয়াহুদীর কথা বলা হয়েছে, তার মানে ইয়াহুদীদের সাথে কি করে বা চুক্তি থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদীদের সাথে চুক্তি করেছিলেন, কিন্তু সবগুলি ধীরে ধীরে তিন গোত্র নিজের চুক্তি নিজেরাই ভঙ্গ করেছিল, গাদ্দারি করেছিল, যার ফলে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। কাইফা, চুক্তি কি করেই থাকতে পারে, ওয়াই আজহারু, অথচ ওয়াই আজহারু আলাইকুম, তোমাদের উপর তারা যদি বিজয় লাভ করতে পারে, লায়ার কবু ফিকুম ইল্লাম ওয়ালা জিম্মা, তোমাদের ক্ষেত্রে তারা কোন রকমের খেয়াল রাখবে না, কোন রকমের মর্যাদা দেবে না, লায়ার কবু মানে ইল্লাম ওয়ালা জিম্মা, ইল্লাম মানে হচ্ছে আত্মীয়তা, আল কারাবা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল ইল মানে আল কারাবাতু, আর জিম্মা মানে কোন চুক্তি, তো লায়ার কবু ফিকুম, তোমাদের ক্ষেত্রে তারা কোন রকমের মর্যাদা রাখবে না, কোন আত্মীয়তার ওয়ালা জিম্মাতার আর না কোন চুক্তির, কোন চুক্তিরও তাদের কাছে মর্যাদা নেই, আর কোন আত্মীয়তার যে একটা সম্পর্ক রক্তের সম্পর্ক আছে তারও কোন তারা কোন খেয়াল রাখবে না এবং কোন মর্যাদা রাখবে না। ইউরদুনাকুম বিআফওয়াহিম, তাদের কথার দ্বারা জবান দ্বারা তো তোমাদেরকে সন্তুষ্ট করতে চায়, মানে মুখে মিষ্টি কথা আর তোমাদের সাথে মৌখিক তো চুক্তি করতে চায়, ওয়া তাবা কুলুবহুম, কিন্তু তাদের অন্তর তা অস্বীকার করে, আবা ইয়াবা থেকে তাবা মুয়ান্নাসের সিগা, ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের অধিকাংশ হচ্ছে ফাসিক, পাপাচারী। এখানে ইহুদীদের কথা বলা হয়েছে দ্বিতীয় মতে, কেন তারা যারা বলছেন যে এটাতে ইহুদি সম্পর্কে বলা হয়েছে, পরের আয়াতে বলা হয়েছে ইস্তারাউ বি আয়াতিল্লাহ সামানান কালিলা, কারণ তারা আল্লাহর আয়াতকে বিক্রয় করেছে নগণ্য মূল্যে। তো আল্লাহর আয়াত তাওরাত ছিল ইহুদিদের কাছে, মক্কার মুশরিকদের কাছে আল্লাহর আয়াত ছিল না, আল্লাহর কিতাব ছিল না, আসমানি কিতাব ছিল না। তাহলে ওরা কি করে নগণ্য মূল্যে আল্লাহর আয়াত বিক্রি করলো? এই জন্য বলা হয়েছে যে দ্বিতীয় কাইফার তাফসির হচ্ছে ইহুদি। ফাসাদু আন সাবিলি, সুতরাং তারা বাধা সৃষ্টি করেছে আল্লাহর রাস্তায় চলতে। ইন্নাহুম সা মা কানু ইয়ামালুন, যা তারা করত তা বড় জঘন্য কাজ ছিল। রায়ার কবুনা ফি মুমিনিন ইল্লা ওয়ালা জিম্মা, মুমিনদের সম্পর্কে, মুসলিমদের সম্পর্কে তারা কোনো আত্মীয়তা এবং চুক্তির কোন রকমের মর্যাদার খেয়াল করে না। ওয়া উলাইকা হুমুল মুতাদুন, এরাই হচ্ছে সীমা লঙ্ঘনকারী। ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউ যাকাত ফা ইখওয়ানুক ফিদ্দিন, সুতরাং তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত আর নামাজ কায়েম করে, সালাত প্রতিষ্ঠা করে, ওয়াতাউ যাকাত ও যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনী ভাই। আগের আয়াতে একই রকমের কথা এসেছিল, তারা যদি তওবা করে, নামাজ পড়ে আর যাকাত দেয়, তাহলে তাদেরকে ছেড়ে দাও। ফাখাল্লু সাবিলাহুম, ফাখাল্লু সাবিলাহুম, এই আয়াতটি হচ্ছে আয়াত নম্বর ১১, ঠিক না? আর আগের আয়াতটি কি ছিল দেখেন, আগের আয়াতটা ভালো করে দেখেন, যাতে কোন বেনামাজি মুসলিম না থাকে। পাঁচ নম্বর আয়াত নম্বর ৫, তাতে আল্লাহ বলছেন ফাইন তাবু আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ফাখাল্লু সাবিলাহুম। আয়াত নম্বর ৫ আর আয়াত নম্বর ১১ সূরা তওবার প্রমাণ করে যে বেনামাজি মুসলিম থাকে না, আধা নামাজি মুসলিম থাকে না। যদি মুসলিম থাকতো তাহলে তাদের রাস্তা ছেড়ে দেওয়া হয়তো, ফাসেককে তো আর ফাসেকের বিরুদ্ধে তো অস্ত্র ধারণ করা যাবে না। তারপরে বেনামাজি যদি মুসলিম থাকতো তাহলে তাদেরকে দিনী ভাই বলা হয়তো, ফাসেক চোর ডাকাত হলো মুসলিম ভাই, চোর ডাকাত যদি হয়, অসৎ হয়, সুদখোরও হয়, কিন্তু নামাজি আর মুশরিক না হয়, তৌহিদবাদী হয়, নামাজি হয় আর যদি শিরক মুক্ত হয়, তাহলে সে মুসলিম ভাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে দুই দল মুসলিম লড়াই করছে, এদিকে মুসলিম ওইদিকে মুসলিম, আর মুসলিম মুসলিমকে খুন করছে, এইরকম যদি বিবাদ লেগে যায় মুসলিমদের মধ্যে, ওই ক্ষেত্রে আল্লাহ ভাই শব্দটি ব্যবহার করেছেন। ওয়াইন তাই আর মুমিন বলেছেন, তাদেরকে মুমিন বলেছেন। ওয়াইন তাই ফাতান মিনাল মুমিনিন ইকতাতালু, মুমিনদের দুটো দল যদি পরস্পর লড়াই করে, ফাসলিহু বাইনহুমা, তাদের মাঝে মীমাংসা করে দাও। এক তো মুমিন বলেন, ইমাম বুখারী বলেছেন ফাসাম্মাহুমুল মুমিনিন, কাবিরা গোনা খুন করে এক অপরকে খুন করছে, তারপর আল্লাহ ওদেরকে মুমিন বললেন, কিন্তু বেনামাজি এখানে বলেননি, কিন্তু দিনি ভাই বলেননি, বলেছেন। তারপরে তারপরের আয়াতই বলছেন কেন তোমরা মীমাংসা করে দেবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাইকুম, মুমিনরা পরস্পর ভাই। এরা এক অপরকে খুন করলেও দুনিয়ার জন্য, সংসারের জন্য, পেটের জন্য, গদির জন্য, নেতৃত্বের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, এরা মুসলিম মুমিন, সুতরাং পরস্পর ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে কি করে দাও, মীমাংসা করে দাও, মিলিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের দিনী ভাই কখন হবে, যখন তওবা করে, নামাজ কায়েম করবে, যাকাত দেবে। ওয়ানুফাসসিলুল আয়াত, আর আয়াতসমূহকে বিশদভাবে আমি বর্ণনা করি, লিকাওমি ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের উদ্দেশ্যে। ওয়াইন্নাকাসু আইমানাহুম মিন বাদি আহদিহিম, আল্লাহ পাক বলছেন এই কাফের মুশরিকেরা যাদের সাথে চুক্তি রয়েছে, তারা যদি তোমাদের সাথে চুক্তি করার পরে তাদের শপথ ভঙ্গ করে, আইমান ইয়ামিনের বহু বচন, ইয়ামিন মানে কসম, শপথ, তারা যদি কসম ভঙ্গ করে, কারণ চুক্তি করার সময় কসম করা হয়, শপথ করা হয়, আমরা শপথ করে বলছি, তাই না? তো তারা যদি শপথ ভঙ্গ করে, মিম্বাদে আহদেহিম, তাদের চুক্তির পরে, ও তানু ফি দিনেকুম, আর তোমাদের দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে খোটা দেয়, ইসলামে যদি খোটা দেয়, ইসলাম ভালো না, ইসলামে এই দোষ আছে, তারপরে হিজাব এটা হচ্ছে কি বলবো আজকাল, হ্যাঁ এটা হচ্ছে কি বলেন ওদের ওদের ভাষাগুলো, এই মোনাফিকগুলি ভাষা, হ্যাঁ মোনাফিকদের ভাষাগুলি বলেন, হেজাব হচ্ছে নারী অবরোধ, হ্যাঁ পর্দা হচ্ছে নারী অবরোধ, আর তারপরে নারীদের অধিকার ছিনিয়ে নেওয়া ইত্যাদি ইত্যাদি, এরা দিনে কি করে খোটা দিচ্ছে, দিনে ত্রুটি আছে, চোরের হাত কাটা হচ্ছে বর্বরতা, আজকাল এটা চলে না, সেটা সেই মধ্যযুগীয় কথা, মধ্যযুগীয় আইন, হ্যাঁ কোরআনের দণ্ডবিধান দিয়ে মধ্যযুগীয় আইন বলে, এগুলি হচ্ছে কি কুফুরি কথা, এগুলিতে বড় কাফের হয়ে যায়, মুসলিম থাকে না কেউ, ভালো করে শোনা, কেউ মুসলিম থাকে না। যারা এই ধরনের কথা বলে অথবা এই ধরনের কথা গোপন করে রেখেছে অন্তরে, তারা মুনাফিক মুসলিম না। আল্লাহ পাক তাদের সম্পর্কে কি বলছেন শুনেন, এরা চুক্তি ভঙ্গ করল, আর না হলে কি করলো, দিনে খোটা দিল। দিনে যদি খোটা দেয়, দিন তিনটি জিনিসের, দিনের তিনটি মূলনীতি রয়েছে, দিনের কি রয়েছে তিনটি মূলনীতি, আল্লাহ সম্পর্কে খোটা দিল অথবা আল্লাহ রসুল সম্পর্কে খোটা দিল অথবা আল্লাহর দিন কোরআনে কারীম রসুলের হাদিস সম্পর্কে খোটা দিল, নামাজ সম্পর্কে খোটা দিল, তাহলে আল্লাহ বলছেন ফাকাতিলু আইম্মাতাল কুফর, এরা হচ্ছে কুফুরি শক্তির নেতৃস্থানীয় ব্যক্তি, এরা কুফুরি শক্তির নেতা এরা। সুতরাং তোমরা সশস্ত্র লড়াই করো আইম্মাতাল কুফর, কুফুরি শক্তির নেতৃস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। কারাকে আল্লাহ কুফুরি শক্তির নেতৃস্থানীয় ব্যক্তি বললেন, যারা চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করবে, শপথ ভঙ্গ করবে, অথবা দিনে খোটা দিবে, আল্লাহকে গাল দিবে, আল্লাহর বিরুদ্ধে বলবে, অথবা রাসূলের বিরুদ্ধে বলবে, রাসূলের চরিত্র খারাপ ছিল বলবে, অথবা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গাল দেয় তার রক্ত হালাল, তার রক্ত হালাল, কারণ সেই ব্যক্তি মুরতাদ, সে যদি মুসলিমের সন্তান হয় সে মুরতাদ। এইরকমই যদি কেউ দীন ইসলামের কোন বিধি বিধান সম্পর্কে খোটা দেয়, তাহলে অত আনুফিদ শব্দটা ভালো করে কোরআন এখানে মনে রাখবে, তান তান শাব্দিক অর্থ হচ্ছে যে আপনি কোন অস্ত্র দিয়ে যদি আপনি আঘাত করেন, বর্ষা বললাম কিছু আছে, আঘাত করলেন যে একটা তীর, তীর দিয়ে দিলেন, এটাকে তান বলা হয়। তো দিনে যদি খোটা দেয়, এটা এই অর্থ করলাম, তো দিনের ভুল ত্রুটি তারা, দিন ইসলামের ভুল ত্রুটি, আল্লাহর ভুল ত্রুটি, রাসূলের ভুল ত্রুটি তারা খুঁজে বেড়ায়, এইরকম যদি শক্তি হয় ফাকাতিলু আইম্মাতাল কুফরে, তাহলে কুফরি শক্তির নেতাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করো, ইন্নাহুম লা আইমান আলাহুম, কারণ এদের কোন শপথ টপথ নেই, এরা মুখে শপথ করে, এরা কাজে শপথ পালন করে না, আর এদের সাথে কোন রকমের চুক্তি নেই, এই কুফরি নেতৃত্বের সাথে কোন চুক্তি টুক্তি নেই, যাতে করে তারা বিরত হয়ে যায় আর সামনে এইরকম করার সাহস না হয়। আজকাল মুসলিম দেশে একের পরে এক এইরকম মোনাফেক বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, প্রতি মাসে একটা করে শোনা যাচ্ছে, কে কুরবানির বিরুদ্ধে বলল, তো কে বলেন কি পর্দার বিরুদ্ধে বলল, কে পর্দা করার জন্য ছাত্রীকে স্কুল থেকে বের করে দিল, কলেজ থেকে বের করে দিল, কে রসুলের বিরুদ্ধে বলল, কে রসুলের বহু বিবাহের বিরুদ্ধে বলল, রসুল চরিত্রহীনত্র নওয়াজবিল্লাহ চলতে আছে, কেন কেন আল্লাহর দণ্ডবিধান কায়েম করা হয় না, তাদের বিরুদ্ধে বল প্রয়োগ করা হয় না, তাদেরকে শাস্তি দেওয়া হয় না, শাস্তি দেওয়া হলে আল্লাহ বলছেন আল্লাহু মিয়ান্তাহুন, সব সাবধান হয়ে যাবে, একটাকে শাস্তি দিয়ে দেওয়া হোক আর সারা দেশের মুসলিমদেরকে অমুসলিমদেরকে জানিয়ে দেওয়া হোক যে রসুলকে কেউ গাল দিলে, ইসলামের বিরুদ্ধে বললে, আল্লাহর বিরুদ্ধে বললে, এই হচ্ছে তার শাস্তি, এটা কোরআনি শাস্তি, আল্লাহু মিয়ান্তাহুন, আল্লাহ বলছেন সব বিরত হয়ে যাবে, সাবধান হয়ে যাবে, কেউ মুখ খুলবে না। আর মুসলিম দেশে মুনাফে বেশি, আরে কাফের দেশগুলো থেকে শোনা যায় না যে আল্লাহকে গাল দিচ্ছে, রসুলকে গাল দিচ্ছে আর ইসলামের বিরুদ্ধে বলছে, সব ওই মুসলিম দেশগুলো থেকে শোনা যাচ্ছে, মুসলিম দেশে মুনাফিকদের সংখ্যা বেশি। আল্লাহ তো কাতেলো না কমান, তারপর আল্লাহ বলছেন কেন বসে থাকবে, লড়বে না এদের বিরুদ্ধে, অস্ত্র ধরবে না, আল্লাহ তো কাতেলো না কমান, এমন জাতির বিরুদ্ধে তোমরা লড়াই করবে না, না কাসু আইমান, যারা চুক্তি ভঙ্গ করেছে, আল্লাহকে গাল দিবে, রসুলকে গাল দেবে, আর দিন ইসলামের খোটা দিবে বা দিন ইসলামের ত্রুটি বের করবে, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই করবে না, না কাসু আইমান, তারা তাদের চুক্তি ভঙ্গ করেছে, ওহাম্মু বি ইখরাজি রসুল, এবং তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মভূমি থেকে বের করে দেওয়ার জন্য সংকল্প করেছে, হাম্মা ইয়াহুম্মু মানে সংকল্প করা, ইচ্ছা করা, দৃঢ় সংকল্প, তারা সংকল্প করেছে, তাদের পরিকল্পনা কি ছিল যে মেরে দেব, প্রথম তারা বের করব না, মারব না, কি করব, এই সব করে না মেরেই দেওয়া হোক, প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি নবী সাল্লামের বাড়ি ঘেরাও করলো, হিজরতের ঘটনা পড়ে দেখুন, হিজরতের ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে এখানে আর তোমার থাকা যাবে না, কারণ তোমার বাড়ি ঘেরা হয়েছে আজকে তোমাকে মারার জন্য, তোমাকে এখন আমার ক্ষমতার দ্বারা মুজিজার মতো তোমাকে এখান থেকে বের করে তাদের চোখের সামনে তুমি বেরিয়ে চলে যাবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেসব পাওনা দাওনা রয়েছে সেগুলি মানুষের আমানত দিয়ে দেওয়ার জন্য থাক, বিছানায় শুয়ে থাক, আর তুমি বেরিয়ে পড়া। আল্লাহ পাক ওইদিকে ইঙ্গিত করে বলছেন ওহাম্মু বি ইখরাজি রাসূল, তারা তো সংকল্প করেছে রসুলকে বের করার মক্কা থেকে, ওহুম বাদাউকুম আউয়াল মা, শুধু বের করার সংকল্প করেনি, খুন করার সংকল্প করেছিল তারা, ওয়াহুম বাদাউকুম, আর তারাই তো শুরু করেছে আউয়াল আম্মাররা প্রথমবার। এই লড়াই কে শুরু করেছে? মুসলিমরা শুরু করেছে। হ্যাঁ, লড়াই কে শুরু করেছে? ওরাই তো প্রথমবার লড়াই শুরু করেছে। এই প্রথমবার শুরু করেছে এর তাফসীর কি? দুটি তাফসীর রয়েছে। একদল তাফসীরকাররা বলছেন যে বদরকে বোঝানো হয়েছে, বদরের লড়াই কিন্তু কাফেররাই শুরু করেছে, আবু জাহাল প্রথম শুরু করেছে, নবী সাল্লাম লড়াই করার জন্য যাননি। যাবো ঈর আর নাফির, সেই বুখারী তো রয়েছে, উদ্দেশ্য তাদের ঈর ছিল, মানে কাফেলার ধন সম্পদ গুলো নিয়ে নেবো, আমাদের ক্ষতিপূরণটা কিছুটা হয়ে যাবে, এটা উদ্দেশ্য ছিল। নাফির মানে জিহাদ, লড়াই করা। নাফিরের উদ্দেশ্য জাননি। আল্লাহ বলেছেন ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহ ইহদাত তায়ফাতাইন আন্নাহা লাকুম ওয়া তাওয়াদুন আন্না গায়রা যাতিশ শাওকাতে তাকুনু লাকুম। আল্লাহ বলছেন যে আল্লাহ ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহ ইহদাত তায়ফাতাইন, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে দুটোর একটা দিবেন, দুটোর ইহদাত তায়ফাতে মানে ইম্মাল ঈর আবিন নাফির, হয় কাফেলা ধন সম্পদ নিয়ে ফিরবে আর না হইলে লড়াই হবে ওদের সাথে, চূড়ান্ত একটা ফয়সালা হবে। তোমরা তো পছন্দ করছিলে যে লড়াই না করতে হয়, একটা কাঁটাও সরিয়ে না লাগে আর ওদের ধন সম্পদ লুটে নিয়ে চলে আসি। শৌকাত মানে কাঁটা হয়, আর না গাইরা জাতি শৌকাতে তাকুন লক্ষ, বিনা কষ্টে আর বিনা রক্ত দেওয়াই যাতে করে তোমাদের কিছু হাসিল হয়ে যায়, এটা উদ্দেশ্য ছিল, মানে কাফেলা ধন সম্পদ নিয়ে ফিরে যাবো। ওয়ুরিদুল্লাহ বেকালিমাতি, কিন্তু আল্লাহ চাইছিলেন যে হককে সুপ্রতিষ্ঠিত করে দাও, আজকে বাতিল শক্তির মাথাকে ঝুঁকিয়ে দেওয়া হোক, শির নত করে দাও, এই আবু জাহালকে জাহান্নামে পৌঁছিয়ে দেওয়া হোক, আল্লাহ এটাই চেয়েছিলেন। সূরা আনফাল ইনশাআল্লাহ আসবে আয়াতগুলো। বলছিলাম কি যে তারাই প্রথম শুরু করেছে, মানে বদরের যুদ্ধ ঘটিয়েছে কারা? মক্কার মুশরিকের ঘটিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে বদর যুদ্ধ শুরু হয়নি। তাহলে এটা ছিল কি? ডিফেন্স, প্রতিরক্ষামূলক যুদ্ধ, আক্রমণাত্মক যুদ্ধ ছিল না, এটা কি ছিল? দেফাই যুদ্ধ, হ্যাঁ, প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর এইরকম অহুতরাও ছিল দেফাই, প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল, খন্দক ও দেফাই, প্রতিরক্ষামূলক ডিফেন্স, হ্যাঁ, প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল। তারা ঘেরাও করেছে মদিনা, এখন লড়াই করতে হবে, তারা চলে এসছে অহুত, এখন লড়াই করতে হবে, দেফাই যেটাকে ডিফেন্স, প্রতিরক্ষা বলা হয়, প্রতিরক্ষার জন্য। আর এটা হচ্ছে যেটা হচ্ছে হুজুমি, আক্রমণাত্মক যুদ্ধ, আক্রমণ যুদ্ধ খন্দকের পরের গুলিতে হয়েছে, হয়ে পরে হয়েছে তাবুক, তাবুকে তারপরে ওরা প্রস্তুতি নিচ্ছিল, হনাইনে হয়েছে, সেগুলো হয়েছে, কিন্তু ইসলামের প্রথম দিকের সবগুলি ছিল প্রতিরক্ষামূলক যুদ্ধ ছিল, সবগুলি দেফাই যুদ্ধ ছিল। আর এক দল বলছেন ওহম্বাদাকুম আউয়াল মারা, তারা প্রথমবার শুরু করেছে, মানে হচ্ছে এই যে হুদাইবিয়ার সন্ধিতে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি 10 বছরের ছিল, ঠিক না? এই চুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কেরাম আপন জায়গায় অটল ছিলেন। মক্কার আশেপাশে বসবাস করত দুটো আর বংশ কোরাইশ ছাড়া, একটা হচ্ছে বনু বকর, বকর বংশ, আর একটা হচ্ছে বনু খোজা। খোজা বংশটা একটু ইসলামের সাথে, মুসলিমদের সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরা নরম আচরণ রাখত, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোজার সাথে একটা চুক্তি করে নিয়েছিলেন যে তোমরা আমাদের হালিফ, মানে মিত্র গোত্র, মিত্রতা স্থাপন করেছিলেন মিত্র গোত্র হিসাবে। আর বনু বকর কট্টরপন্থী এরা কাফের মুশরিকদের মিত্র গোত্র ছিল। বনু বকর আর খোজাতে দ্বন্দ্ব হয়, লড়াই হয়, বনু বকর আর খোজা এই দুটো, বকর হচ্ছে কার মিত্র গোত্র? কোরাইশদের, কাফেরদের মিত্র গোত্র, আর খোজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুসলিমদের মিত্র গোত্র। এই দুই দলে মারামারি শুরু হয়, যখন মারামারি শুরু হয় তখন কোরাইশরা তো তৃতীয় পক্ষ, মানে মিত্র গোত্র বকর, কিন্তু তারা ওখানে ইনভলভ হওয়া উচিত ছিল না, কারণ চুক্তি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে। তারা তখন বকরদের সহযোগিতা নেমে পড়ল, যে খোজাদেরকে ঘরে ঢুকে ঢুকে খুন করেছিল, নারী পুরুষ শিশু খুন করেছিল। নবী করিম সাল্লামের কাছে খোজা গোত্রে এসে আরজ করলেন যে রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের চুক্তি, আর আপনি হচ্ছেন আমাদের মিত্র গোত্রের, আর আমাদের উপরে এরকম কোরাইশরা জুলুম অত্যাচার করেছে। নবী করিম সাল্লাম তখন খবর দিয়ে পাঠিয়ে দিলেন মক্কার মুশরিকদেরকে যে তোমরা তোমাদের চুক্তি ভঙ্গ করেছ, কারণ আমাদের চুক্তিতে এই কথাও ছিল যে এই সময়গুলিতে যেই গোত্রের সাথে যে যারা চাইবে মিত্রতা স্থাপন করবে, আর মিত্র গোত্রের ওপর আক্রমণ করাটা আমাদের আক্রমণেই গণ্য হবে। সুতরাং আমরা যদি বকরের উপর আক্রমণ করতাম তো কোরাইশের উপরে আক্রমণ বলে গণ্য হইত, তোমরা খোজার উপর আক্রমণ করায় সহযোগিতা করেছ, সুতরাং আমাদের চুক্তি কি করেছ? ভঙ্গ করেছ। চুক্তি কারা ভঙ্গ করল? মক্কার মুশরিকরা ভঙ্গ করল। হুদাইবিয়ার সন্ধি হল ষষ্ঠ হিজরিতে, চুক্তি ভঙ্গ করে দিল, তারপরে পরে অষ্টম হিজরির আগেখানে চুক্তি ভঙ্গ করে দিল কোরাইশরা। যখন চুক্তি ভঙ্গ করে দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর ভিতর প্রস্তুতি নিলেন যে এখন কি করতে হবে, মক্কা বিজয়ের জন্য প্রস্তুতি নাও, মক্কা দখল করতেই হবে, এবছরে মক্কা যেতে হবে। ভিতরে কথাটা ছিল হাতে বিনাবি বাউতা, সহিহ বুখারীতে তার হাদিস রয়েছে, ওনার কোন আত্মীয় স্বজন ছিল না মক্কায়। উনি বিষয়টা জানতেন, ভাবলেন যে এখানে আল্লাহ যা ফয়সালা করবেন। মুমিন ব্যক্তি ছিলেন আর বদরে হাজির হয়েছেন তিনি, 313 জনের একজন তিনি ছিলেন। তো চিন্তা করলেন যে এখানে একটু যদি কোরাইশদের সাথে একটু সহানুভূতি দেখিয়ে দিই, তাহলে আমার ওখানে পরিবার আছে, ছেলেমেয়েরা আছে, ওদের একটু দেখাশোনা করবে। আমার তো বংশের লোক না, বাইরের লোক, আমি ওখানে বসবাস করতাম। আর নবী সাল্লাম আর যে আবু বকর ওমর ওরা আছে, ওদের আত্মীয় স্বজন আছে, আত্মীয়তার রক্তের একটা সম্পর্কের হয়তো খেয়াল লাগবে। এই জন্য তিনি গোপনে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন। চিঠির কথা এই ঘটনা শুনেছেন? চিঠি লিখে পাঠিয়েছিলেন এক মহিলার হাতে দিয়ে, আর মহিলা ওই যে মাথার যে বেনি আছে, বেনিতে চিঠি ঢুকিয়ে নিয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওহী হয়ে গেল যে চিঠিতে খবর পৌঁছে গেল, মক্কার লোক আগেই জেনে নিল যে মক্কা বিজয়ের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসছেন, যাও তাড়াতাড়ি যাও। আলীকে বললেন, মিকদাদকে বললেন, যারা দ্রুত ঘোড়া দৌড়াইতে পারত, এদেরকে বললেন যে তাড়াতাড়ি যাও। রওজায়ে খাক নামক স্থানে এক মহিলাকে পাবে, ফাইন্না বিহা যাইন, একজন কুমারী মহিলা আছে আর একা সফর করে যাচ্ছে, আর তার কাছে একটি রিসালা চিঠি আছে, সেই চিঠি মক্কার নেতাদের কাছে পৌঁছাচ্ছে। আর আমাদের সম্পর্কে গোয়েন্দাগিরি করে খবর ওখানে পৌঁছানো হচ্ছে যে আমরা সেখানে আসছি, তাড়াতাড়ি চিঠি উদ্ধার করে নিয়ে আসো। ছুটে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ছুটে গিয়ে মহিলাকে বললেন, এই চিঠি দে। তো আমার মাইন দিছে, আমার কাছে কিছু নেই, বলছে যে চিঠি দে না তো তোকে কাপড় খুলে চেক করবো, হয় চিঠি দিয়ে দে আর না হলে তোকে কাপড় খুলে আমরা তদন্ত করব। তখন মহিলা মাথার বেনি থেকে চিঠি বের করে দিল। জি হ্যাঁ, তো ওই সময় আল্লাহ কি বলছেন, ওহম বাদাউকুম আউওয়ালা, এরা মাররা, এরাই প্রথম শুরু করেছে, মানে এরাই বকরের গোত্রের পক্ষ হয়ে কোরাইশরা কি করেছে, খোজা গোত্রকে খুন করেছে। আর খোজা গোত্র হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের মিত্র গোত্র, সুতরাং তারাই আগে অস্ত্র ধারণ করেছে, তারাই চুক্তি ভঙ্গ করেছে, আমরা চুক্তি ভঙ্গ করি নাই। আর তার সৌনাহুম, এই কাফের মুশরিককে তোমরা ভয় করবে, আল্লাহু আকওয়ান তাসাউহু, তোমরা আল্লাহকে ভয় করবে, এটাই বেশি আল্লাহ হক রাখেন, আল্লাহ অধিক হক রাখেন যে তাকে তোমরা ভয় করবে। ইনকুন্তুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। সময় বেশি হয়ে গেছে, এখানে আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআন বোঝার তৌফিক দান করেন এবং কোরআন দিয়ে আমাদের জীবনকে আলোকিত করেন। আল্লাহ রব্বুল কোরআনের বাস্তবায়নের সার্বিক জীবনে তৌফিক যেন মুসলিম উম্মতকে দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويذهب غيظ قلوبهم ويتوب الله على من يشاء والله عليم حكيم মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, আর যে আল কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে ঈমানের রাস্তা দেখিয়েছেন, কুফরির অন্ধকারকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনুল কারীমের বাস্তবায়নের জন্য আল্লাহ পাক যেভাবে নির্দেশ দান করেছেন তা সুন্দরভাবে পালন করেছেন। অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ করে, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করে এবং বল প্রয়োগ করার যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাতেও তিনি ত্রুটি করেন নাই। আমাদের তাফসীর হবে সূরা তওবার দ্বিতীয় পর্ব আজকে আয়াত নম্বর 14 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 14 এবং 15 ইসলামে সশস্ত্র জেহাদের উপকারিতা, এর মাধ্যমে মুসলিম উম্মতের লাভ কি হবে, 6 উপকারিতা বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাতিলুহুম, এই কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই কর। আল্লাহ ফাক রব্বুল আলমিনের এই নির্দেশ মদিনার জীবনে এসেছে। তার আগে যখন মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন কাফেরের বিরুদ্ধে কোন রকমের অস্ত্র ধারণ করা কঠোরভাবে নিষেধ ছিল। সশস্ত্র জিহাদ কয়েক স্তরে আল্লাহ পাক নাজিল করেছেন, প্রথম স্তরে নিষিদ্ধ ছিল। আলম তারা ইরাল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাহ, তুমি কি দেখো না ওই সব লোকের দিকে যাদেরকে বলা হয়েছিল কুফু আইদিয়াকুম, তোমরা নিজের হাতকে গুটিয়ে রাখো, হাতকে সংকুচিত রাখো, বিরত রাখো, হাত বাড়ায় না কোন জালেমের দিকে, যদিও জুলম অত্যাচার করে খুন করে, এমন কোন জুলম নেই যে জুলম কাফেররা করেনি মক্কাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপর। সুমাইয়াকে শহীদ করেছে আবু জাহল লাআনাহুল্লাহ, কিন্তু কোন রকমের অস্ত্র ধারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দূরের কথা, প্রতিবাদ কেন এই কাজ করলে? আল্লাহ বলছে কুফু আইদিয়াকুম, নিষেধ ছিল, ওয়া আকিমুস সালাহ, তোমরা এখন শুধু সালাত আদায় করো, নামাজ আদায় করো, কিন্তু বল প্রয়োগ করা না, ওই ক্ষমতা তোমাদের হয়নি। সশস্ত্র লড়াইয়ের জন্য যেসব শর্তাবলী রয়েছে সেসব শর্ত এখনো পুরা করতে পারো নেই তোমরা, সুতরাং আমার পক্ষ থেকে অস্ত্র ধারণ করা, বল প্রয়োগ করা নিষেধ, কুফু আইদিয়াকুম, মক্কায় নিষেধ ছিল। যদি অনুমতি থাকত, আদেশ নাই শুধু অনুমতি, অসুবিধা নেই, তাহলে সাহাবারা কখনো পিছপা হইতেন না, যাওয়া হবে, কিন্তু আল্লাহ কেন অনুমতি দেননি সেই সময়, এটা গভীরভাবে একটু চিন্তা করা উচিত প্রত্যেক মুসলিমকে, বিশেষ করে আজকাল যুবক সমাজকে যাদের রক্ত গরম আবেগ, মুসলিম জাতির জুলম অত্যাচার হচ্ছে, আর শর্ত দেখা দেখি নাই, সশস্ত্র জেহাদের জন্য যে শর্তগুলি রয়েছে কিছু দেখা দেখি নাই, মনে করে যে কোন একটা কিছু এরকম করে দিলে হয়তো ইসলামের খেদমত করলাম, কিছুই করল না, ইসলামের বড়ই ক্ষতি করছে এরা। এই জন্য এই বিষয়টি বোঝার আগে জিহাদ ফি সাবিলিল্লাহর যে সব শরুত রয়েছে, শর্তাবলী রয়েছে, জওয়াবেত যেগুলি নীতিমালা রয়েছে সেগুলি অবশ্যই জানতে হবে। এই মর্মে আল্লামা শেখ সলিহুল ফাওজান হাফেজাহুল্লাহর একটি সুন্দর বক্তব্য আছে যেটা পুস্তিকার আকারে এসছে এবং ওনার বড় বড় যেগুলি পুস্তক আছে তাতেও এই চ্যাপ্টারটি আছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ শুরুতুহু ওয়া দাওয়াবেতুহু, আল্লাহর রাস্তায় জিহাদ, তার শর্তাবলী এবং তার নিয়ম নীতিমালা। সেসব নিয়ম নীতিমালার একটি হচ্ছে সহিহ বুখারী হাদিস, ইন্নামাল ইমামু জুন্নাহ, শাসক হচ্ছে দেশের জুন্নাহ, ঢাল স্বরূপ, বর্ম স্বরূপ, বর্ম আপনার সুরক্ষার ব্যবস্থা করে, ঢাল ধরে থাকেন হাতে, ইউকাতালু মিন ওয়ারাইহি, সুতরাং তার পেছনে হয়ে অস্ত্র ধারণ করা হবে, সশস্ত্র লড়াই হবে ওয়ারাইহি, শাসকের পেছনে, শাসকের আগে বেড়ে না, শাসককে উপেক্ষা করে নাই, যা তোদেরকে জানতেও দেব না, তোদেরকে মানিও না, বরং তাদের কুফরি ঢালাহারে ফতুয়া দিয়ে সব সব সব কাফের সব দালাল এগুলো সব যা সব সব জাহান্নামি ইত্যাদি মুরতাদ এইসব ফতুয়া দিয়ে নিজে বেরিয়ে পড়ল। এটা হচ্ছে একটা মারাত্মক ক্ষতিকর রাস্তা মুসলিম যুবকদের জন্য। এই গুমরাহি থেকে বর্তমান যুগে মুসলিম যুবকদেরকে বাঁচানো অত্যন্ত জরুরি। আল্লাভিরুহা, ধার্মিক হওয়া মানে এইরকম সন্ত্রাসী হওয়া নয়, জঙ্গি হওয়া নয়, ফাসাদ সৃষ্টি করা নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়। আরেক গুমরাহি থেকে বাঁচাইতে হবে, যেই গুমরাহিতে অধিকাংশ যুবক যুবতীরা নিমজ্জিত রয়েছে, সেটা হচ্ছে বেদিনি, বিধর্মিতার গুমরাহি, বেনামাজি, আল্লাহ পরকাল সম্পর্কে কোন জ্ঞান নেই, না এল না আমল, কিছুই নেই, দিন শিখার কোন গজ না, বাপ মায়ের আছে না, ছেলে মেয়েদের আছে না, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের আছে না, তাদের কর্মকর্তাদের আছে যারা শিক্ষা সিলেবাস যারা তৈরি করছেন না, তাদের কোন এই সম্পর্কে জ্ঞান আছে না, কোন গুরুত্ব আছে, বেপরোয়াইরা আল্লাহর দিন থেকে। এই একটি বড় গুমরাহি, যেই গুমরাহিতে অধিকাংশ মুসলিম আজকে ডুবে রয়েছে, যার ফলে এরা জাহান্নামের ইন্ধন হতে যাচ্ছে, কর্মজগৎ থেকে বিদায় নিলেই, আখেরাতে পাড়ি দিলেই, মৌতের সম্মুখীন হলেই এদের জন্য জাহান্নাম অপেক্ষায় রয়েছে। যেমন যারা শর্ত ছাড়া যা ফরজ হয়নি তা নিজের ফরজ করে নিয়ে জঙ্গি সেজেছে, খারিজি সেজেছে, ইসলামের ক্ষতি করছে তারাও জাহান্নামের রাস্তায়, এতে কোন সন্দেহ নেই। এই জন্য সূরা তওবা আর সূরা আনফালের তাফসীর যখন হবে তখন এই কথাগুলি সবসময় মনে রাখতে হবে। আল্লাহ ফাক রব্বুল আলামিন মুসলিম জাতির জন্য দোয়া করেন তাদেরকে আল্লাহ শর্ত পুরা করার তৌফিক দান করেন। মক্কা থেকে মদিনা হিজরতের পরে প্রথম যে জেহাদ হয়েছে, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শরীক হয়েছেন এবং অস্ত্র ধারণ করেছে কাফের বিরুদ্ধে, সেই জেহাদের নাম কি? বদর। বদর নামক স্থানে যে বদরের যুদ্ধ হয়েছে, জানা আছে বদর যুদ্ধ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা সংখ্যা 313 বা কিছু, আর কাফেরদের সংখ্যা 1000, ঠিক না? তাহলে এই যুদ্ধের পূর্বকালে, হ্যাঁ দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধ হয়েছে, তার পূর্বকালে আল্লাহ পাক রব্বুলের পক্ষ থেকে অনুমতি হয়েছে, প্রথম দিকে অনুমতি হয়েছে। ওযেনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলমু, অনুমতি দেওয়া হচ্ছে, পারমিশন দেওয়া হচ্ছে ওই সব লোকদেরকে, ওই সব মুমিন মুসলিমকে। লিল্লাযিনা ইউকাতালুন বিআন্নাহুম যুলমু, ওযেনা লিল্লাযিনা, ওযেনা লিল্লাযিনা, হাফেজ সাহেবরা পড়েন, এবার তো পড়লাম ঠিক করে, ওযেনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলমু, যাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছে কাফেররা, ওযেনা লিল্লাযিনা ইউকাতালুন, ওদেরকে অনুমতি দেওয়া হয়েছে। বিআন্নাহুম, কেন অনুমতি দেওয়া হল? কারণ তোমরা মুজলুম, নির্যাতিত, তোমরা তোমাদের জুলুম করা হয়েছে, তোমাদের বাড়িঘর থেকে বের করা হয়েছে, তোমাদের খুন করা হয়েছে, কারো স্ত্রীকে বেঁধে রাখা হয়েছে, কারো ভাইকে বেঁধে রাখা হয়েছে, কোন মহিলা হয়তো চলে আসতে পেরেছে তার স্বামীকে বেঁধে রাখা হয়েছে, আর কত রকমের জুলুম অত্যাচার 13 বছর ধরে চলেছে, অনুমতি দেওয়া হয়েছে, ফরজ করা হয়নি, নিষিদ্ধ তারপরে অনুমতি। অনুমতিটাও দুই স্তরে হয়েছে, যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে লড়াই করো, সবার বিরুদ্ধে না, এইভাবে হয়েছে। আর তারপরে তখন হয়েছে যে না, যে কোন কাফের বিরুদ্ধে লড়াই করো, অনুমতি। আর তারপরে তখন হুকুম হয়েছে কি? কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর সশস্ত্র লড়াই ফরজ করা হয়েছে, যেটা তোমাদের জন্য বড় কষ্টকর, অত সহজ বিষয় নয়, জানের ঝুঁকি নেওয়াটা, স্ত্রী বিধবা হবে, হ্যাঁ ছেলে মেয়েরা ইতিম হবে, অত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই জেহাদের উপকারিতার কথা বলছেন, যখন শর্তগুলি পুরা হবে। আচ্ছা, শর্ত পুরা হয়েছে কি না হয়েছে সিদ্ধান্ত আপনারা নেবেন, এখানে মিটিং করে বা যে কোনো জায়গায় বসে, না এটা কে নেবে? হ্যাঁ সরকার নেবে, সরকার পুরো তো ইসলাম বুঝে না, তাহলে আলেমা সিদ্ধান্ত নেবে দেশের, বড় বড় আলামারা, আলামারা সিদ্ধান্ত নিয়ে তারাই যদি সিদ্ধান্ত পাশ হয় তারাই বেরিয়ে পড়বে তখন মিছিল করে, ইনকালাব জিন্দাবাদ এখন করতে হবে নাকি? সরকারের উপদেষ্টা হবে আলামারা, আর সরকারের জন্য আবশ্যক ফরজ যে আলামাইকে, ভালো ভালো আলামাদেরকে নিজের উপদেষ্টা হিসাবে রাখা। এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র, আলেমরা বেরোবে না, সরকার বেরোবে, অলামারা সিদ্ধান্ত দেবে যে কোরআন এবং হাদিস বলছে যে এখন শর্ত পুরা হয়ে গেছে, এখন ফরজ হয়ে গেছে, শর্তগুলি পুরা হয়েছে মানে ফরজ হয়েছে। যেমন আপনার রোজা, রোজার দিন এসছে, রোজা আমার ফরজ কিনা? আমার এই ছেলেটা এখন বয়স 14-15, হ্যাঁ স্বপ্নদোষ হয়ে গেছে, ফরজ না ফরজ নাই? ফরজ। অসুস্থ, স্বপ্নদোষ হয়েছে স্বাভাবিক কিন্তু অসুস্থ, ফরজ না ফরজ নাই? হ্যাঁ ফরজ না ফরজ না? আচ্ছা, তো জানতে হবে না? হবে না, যখন আপনি ছেলের বাপ হয়েছেন তো জানতে হবে। ছেলে সফরে, সফর করছে, ফরজ না ফরজ নাই? এই রোজা রেখেছ, খবর নেবেন নাকি টেলিফোনে? সফরে ফরজ নাই? আচ্ছা, ছেলের পড়াশোনা খুব বেশি, রাত দিন পড়াশোনা করতে হয়, আর স্কুল অনেক দূরে, 10 কিলোমিটার হেঁটে যেতে হয়, হেঁটে আসতে হয়, কষ্ট। শর্ত পুরা হয়েছে না নাই? রোজা রাখতে হবে কি হবে না? অনেক কষ্ট রোজা রাখা, কি করে রোজা রাখবে? ছেলেটা 5 কিলোমিটার 10 কিলোমিটার হেঁটে যায় বা সাইকেল চালিয়ে যায়, আবার আসে রোজা মুখে, কি করে? পরীক্ষার দিন এত মেহনত করতে হয়, শর্ত পুরা হয়েছে না হয় নাই? দেখছেন কেমন বাপ আপনারা, মানে চুপ, রোজা রাখতে নিষেধ করবেন, তাই না? তো বলছেন না কেন বলেন? পরীক্ষা চলছে আপনাদের। তাহলে আপনি নিজের ব্যক্তিগত জীবনে আপনার ছেলেটাকে রোজা রাখতে বাধ্য করবেন কি করবেন না, এই মাসলাই জানছেন না। আর তিন অক্ষর পড়ে আঠারো বিশ বছর বাইশ বছর বয়স আর ওজেহাদে বেরিয়েছেন, ফতোয়াবাজি করছেন ফেসবুকে বা বিভিন্ন প্রচার মাধ্যমে অথবা রাস্তাঘাটে মিছিল নিয়ে বেরিয়ে যাচ্ছেন, চলবে না? চলবে না। তাহলে মানে জানতে হবে দিন সম্পর্কে জ্ঞান ফরজ। তো রোজা ফরজ হইল কিনা এই সম্পর্কে হিমশিম খাচ্ছেন, তো জেহাদ এটা তো ব্যক্তি জীবনের বিষয় না, পারিবারিক বিষয়ও না, সামাজিক বিষয় না, এটা রাষ্ট্রনীতি, এটা হচ্ছে সিয়াসা শারইয়া, হ্যাঁ, ইসলামিক রাজনীতি। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে কোরআন এবং হাদিসকে জানতে হবে, সিয়াসা শারিয়া সম্পর্কে ভালো ভালো আলেম জ্ঞান রাখেন। তাহলে এটা তাহলে কেমন আলেমদেরকে আপনাকে আলেম মনে করতে হবে এবং সেসব আলেমদের থেকে সাহায্য নেবেন মুসলিম সরকার, তারপরে সিদ্ধান্ত হবে। কাতিলুহুম, ফিরে আসি আমাদের আসল বিষয়ের দিকে, তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো, যুদ্ধ করো। কেন অস্ত্র ধারণ করবেন? ইউআজ্জিবুহুমুল্লাহু বিআইদিকুম, একটি উপকারিতা, একটি লাভ, আল্লাহ পাক তোমাদের হাত দ্বারা তোমাদের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে চান। জিহাদ ফিসাবিলের মাধ্যমে জালেমদেরকে, যারা মুসলিমদের জুলুম করেছে, মুসলিম নারীদের ধর্ষণ করেছে, মুসলিমদেরকে খুন করেছে, মুসলিমদেরকে বাড়িঘর থেকে বের করেছে, মক্কা থেকে বের করেছে, ইউআজ্জিবুহুমুল্লাহু বিআইদিকুম, তোমাদের মাধ্যমে আল্লাহ ওদেরকে আজাব দিতে চান। আল্লাহর আজাব কাফেরদের জন্য। ওয়ায়ুখযিহিম, দ্বিতীয় উপকারিতা হচ্ছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করতে চান, কাফেরদেরকে, কুফরী শক্তিকে আল্লাহ কি করতে চান? লাঞ্ছিত অপদস্থ করতে চান। কারণ আল্লাহর দুশ্মন মানিজ্জত পাওয়ার হক রাখে না। ওয়ায়ুখযিহিম, তিন নম্বর শর্ত হচ্ছে ওয়ায়ানসুর, তিন নম্বর উপকারিতা হচ্ছে ওয়ায়ানসুরকুম আলাইহিম, এবং তোমাদেরকে আল্লাহ এই সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে তাদের উপর বিজয়ী করবেন, বিজয় দান করবেন, সাহায্য করবেন। সাহায্য তাহলে এমনি নেমে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বসে শুধু দোয়াই কোনত করেই সবকিছু উড়িয়ে দেবে, এই কাজ করেন না কিন্তু, বদর গিয়েছে। রমজান মাসে শুধু রোজা রেখে সবকিছুকেই ঠিক করে নেব আর বিপ্লব নিয়ে চলে আসবো, মহাবিপ্লব এসব করেন নাই। হ্যাঁ, রমজান মাসে মক্কা বিজয়ে গেছেন, ফতে মক্কা, মক্কা বিজয় রমজান মাসে হয়েছে, আর বদর রমজান মাসে হয়েছে, রমজান মাসে হয়েছে, তিনটি উপকারিতা। চার নম্বর, ওয়াইয়াসসি সুদুরা কওমিন মুমিনিন, এবং মুমিনদের প্রাণকে মুমিন সম্প্রদায়, কওমিন মুমিনিন, মুমিনদের বা মুমিন সম্প্রদায়ের প্রাণকে, মনকে কি করবেন? ঠান্ডা করবেন, মন ঠান্ডা হবে তাদের, তাদের মন ভরবে। কেন মন ঠান্ডা হবে? তাদের বড় মনে কষ্ট আছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উদাহরণস্বরূপ বলছি, এরকম কত শত ঘটনা জুলম অত্যাচারে ঘটেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রখ্যাত সাহাবী, বেঁচে আছেন, তার মা সুমাইয়াকে কি করে কি ভাবে শহীদ করেছে, তার বাবাকে ইয়াসেরকে কিভাবে শহীদ করেছে, বেলালকে কিভাবে আজাব দিয়েছে রোদরে বুকের উপর পাথর চাপিয়ে দিয়ে, গরম বালিতে আর গরম পাথরের উপর, সুবহানাল্লাহ, আহাদ আহাদ করতে থেকেছে। খাব্বাব ইবনে আরদকে আগুন জ্বালিয়ে দিয়ে, আগুনের উপরে শুয়ে দিয়ে বুকের উপরে চেপেছে। মুমিনের অন্তর ঠান্ডা ঠান্ডা হবে, প্রাণটা ভরবে। পাঁচ নম্বর উপকারিতা, ওয়ায়ুযহিব গাইযা কুলুবিহিম, আর তাদের মনের জ্বালা দূর হবে বা মনের খুব দূর হবে। গাইজ, গাইজ বলা হয় রাগ গুসাকে, গাইজ গজব এবং গাইজ মানে হচ্ছে গুসা, ক্রোধ। তো মনের মধ্যে যে ক্ষোভ রয়েছে বা জ্বালা রয়েছে, হ্যাঁ, সেই জ্বালা ঠান্ডা হবে। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানেন তো বেলালের কথা, হাবাসী, তিনি গোলাম ছিলেন না, তার মালিকের কাছ থেকে খরিদ করে আজাদ করেছিলেন কে? আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের নাম জানেন? মাশাআল্লাহ, কে বললো এটা? মাশাআল্লাহ, মুতাজ উমাইয়া ইবনে খলফ। এই খবিস খুব আজাব দিত, শাস্তি দিত, যতক্ষণ মোহাম্মদের সাথে কুফরি না করবি সারা দিন এরকম শাস্তি, প্রতিদিন নিয়ে গিয়ে এরকম, আর গলাতে রশি বেঁধে টানত পাথরে, আর বুকের পাথর চাপিয়ে রাখত, বড় বড় পাথর চাপিয়ে রাখত। আর তিনি একমাত্র আহাদ আহাদ আহাদ বলতেন, মোহাম্মদকে গাল দে, মোহাম্মদের সাথে কুফরি কর না। বদরে যখন ওমাইয়াকে তিনি দেখে নিয়েছেন, সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারীর ভারত মহাদেশে দুই খণ্ডে ছেপেছে, ওই কিতাবুল মাগাজিতে প্রথম দিকে হাদিসটা এসেছে। তিনি যখন দেখলেন যে আমার এই জালেম মালিক কত যে জুলম অত্যাচার মক্কায় করেছে, সেই সময় ওকে দেখে এই তো বেঁচে যাবে, পালিয়ে যাচ্ছে, আর মুসলিমরা কেউ তার দিকে খেয়াল করছে না, এ তো এখানে একে কেউ মারবে না মনে হয় বা মারা যাবে নাই, তখন তিনি বলছেন ওয়াল্লাহে লা না যাও তো ইন্না যা ওমাইয়াত, আল্লাহর কসম করে বলছি লা না যাও তো, কখনো আমি শান্তি পাব না এখানে। নাজাতের মানে এখানে শান্তির অর্থ রয়েছে, লা না যাও তো আমি শান্তি পাব না, আমার মনের শান্তি হবে না, ইন্না যা ওমাইয়াত, আজকে যদি ওমাইয়া নাজাত পেয়ে যায় বেঁচে যেতে পারে, লা না যাও তো ইন্না যা ওমাইয়াত। লা আরবি সার্ফে মাজির উপর আসে না, কিন্তু তিনটি জায়গায় আসে। একটি কথা আমাদের দেশে সুপ্রসিদ্ধ রয়েছে, সাধারণ হয়তো যারা নামসার গ্রাম পড়েছে তারা জানে, কিন্তু তিনটি জায়গার একটি জায়গা হচ্ছে দ্বিতীয় এটি একটি জায়গা, সেটা হচ্ছে কসমের পরে আসতে পারে, ওয়াল্লাহি লা না যাও তো, আল্লাহর কসম করে বলছি আমি কখনো খুশি হইতে পারবো না, তোমরা ছাড়িয়ে না ধরো এই উমাইয়াকে, আমি দেখে ফেলেছি এই যে উমাইয়া। তো আল্লাহ পাক কি বলছেন, ওয়ায়ুযহিব গায়যা কুলুবিহিম, তাদের মনের ক্ষোভ মনের জ্বালা দূর হবে, জ্বালা নিভিয়ে যাবে। ছয় নম্বর উপকারিতা জিহাদ ফি সাবিলিল্লাহ, ওয়ায়াতুবুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ পাক যার চাইবেন তওবা কবুল করবেন। জিহাদ চললে অনেকেই ইসলামের দিকে লাভ দিয়ে আসবে, ইসলামকে পড়ার ক্ষেত্রে সে অবজ্ঞা করবেন না, না পড়ব না, জানব না আমি ইসলাম না, ইসলামকে জানার চেষ্টা করবে যে দেখি যখন একটু চাপের মুখে আছি, জবরদস্তি ইসলাম নাই, লাইক রাহিদ্দিন ওটাই জায়েজ নাই, কাউকে জবরদস্তি মুসলিম করবে এটা জায়েজ না, মুসলিমই হবে না আপনার ফায়দাই হবে না, কেন করবেন আপনি, কিন্তু এমন সুযোগ সুবিধা করে দিতে হবে যাতে ইসলাম স্টাডি করে, ইসলামকে জানে, হ্যাঁ ইসলাম সম্পর্কে জানার জন্য আগ্রহী হয় যে দেখি এটা দুনিয়ারও বেনিফিট আছে, এইরকম পরিস্থিতি তৈরি করতে হবে যাতে দিনের ফায়দা তো বুঝে না কাফের, কার ও তো রোগাক্রান্ত, ওর তো স্বাদ বিকৃত হয়ে গেছে, স্বাদ বিকৃত বুঝে না যে এটা গেলে কি হবে, অবুজ। সুতরাং এমন অবস্থা তৈরি করতে হবে যাতে ইসলাম সম্পর্কে একটু চর্চা করে পড়াশোনা করে ইসলাম জানার একটা সুযোগ করে নিতে পারে। ও এত বললাহ আলাম, যদি জিহাদ ফি সাবিলিল্লাহ চলতে থাকে তাহলে এই সুযোগটা হবে যে অনেক লোক তওবা করে আসবে, আর যদি এটা বন্ধ হয়ে যায় যেমন হয়েছে তাহলে কি হবে, মুসলিম মোরতাদ, মুসলিম খ্রিস্টান হচ্ছে দারিদ্রের কারণে, অভাবের কারণে, স্বার্থের কারণে, কেউ তো কাদিয়ানি হচ্ছে না, কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, ভালো কেউ চিকিৎসা পাচ্ছে, অথবা ভালো কেউ ছেলে মেয়েদের বিদেশে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, সেই জন্য একজন হিন্দু খ্রিস্টান হয়েছে, এখানে দমামে থাকতো আজকে 15 বছর আগে কথা বলছে, হিন্দু ছিল খ্রিস্টান হয়েছে, তো দেশি খ্রিস্টান হয়েছে, খ্রিস্টান হয়েছে তখন তার সৌদি আরবে আসার জন্য যাতায়াত ভিসা যা খরচ লাগে পুরো খরচ খ্রিস্টান মিশনারি বিয়ার করেছে। একজন পুলিশ অফিসার আমাকে নিয়ে গেল ওকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, একটা লন্ড্রিতে কাজ করে, যখন বললাম তো বলছে যে আমি মুসলমান হয়ে লাভটা কি আমার, এই ভাষাতে সৌদি আরবে এই ভাষাতে বলছে, কারণ এখানে তো মাশাআল্লাহ স্বাধীনতা আছে, মুসলিমদের ভয় তো কিছু নেই, দেশে ভয় লাগে কিন্তু এখানে ভয় নেই, এত নিরাপদ দেশ আলহামদুলিল্লাহ, যে একটা অমুসলিম এখানে যেভাবে নিরাপদ চলে নিজের দেশে এত নিরাপদ চলতে পারে না, টাকা পয়সা নিয়ে যান নিয়ে কি লাভ আছে, না কেন লাভ মানে তুমি দুনিয়া শুধু নগদ নগদ লাভ চাও, তোমার মরণের পরে পরকাল আছে, বুঝাবো যখন চেষ্টা করলাম, না আমি হিন্দু ছিলাম, হিন্দুর সন্তান, খ্রিস্টান হয়েছি, আমাকে এখানে আসার জন্য আমাকে যত খরচ লাগে সব দেশে ভিসা খরচ টিকিট খরচ সবকিছু দিয়েছে খ্রিস্টান মিশনারি, আমি ইসলাম কবুল করলে আমি কি দিব আমাকে, দেখছেন না তাহলে বোঝা গেল যে শক্তি যদি মজবুত থাকে তাহলে ইসলাম জানার জন্য আগ্রহী হয়, জানার জন্য আগ্রহী না, বই দিলে ফেলে দেবে, নেবেও না, হয়তো চকল্লা যা নেবে নয় নেবে না, কবুল কাজ দূরের কথা, পড়তেও চাইবে না, যে হক না হকটা জানেন যে আপনার জন্য কোনটা কল্যাণ করবে সেটাও জানার গরজ মনে করবে না। কিন্তু যদি জিহাদ হিসাবিল্লাহ চলতে থাকে ওয়াতুবুল্লাহু আলামাইয়াশা, আল্লাহ যাকে চাইবেন হ্যাঁ তাকে তার তওবা আল্লাহ কবুল করবেন, তাকে ইমান ইসলামের তৌফিক দেবেন, ইসলাম জানবে, ইসলাম কবুল করবে। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ পাক রব্বুল সর্বজ্ঞ সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানময়। তার প্রত্যেকটি সৃষ্টিগত কাজে এবং বিধানগত কাজে শরীয়তের বিধিবিধানে হেকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এজন্য তিনি হাকিম। জিহাদ ফিসাবিলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে, এতে মানব জাতির কল্যাণ রয়েছে। আল্লাহ হাকিম, আল্লাহ 99টি নামের এই আলিম আর হাকিম কেন নিয়ে আসলেন? আমি জানি যে কি প্রয়োজন রয়েছে, শুধু ওয়াজ করে উপদেশ দিয়ে হবে না, আমার সকল মানুষের সংশোধন হবে না, সকল মানুষের সংশোধন হবে না, কোরআনের ওয়াজের সাথে সুলতানও প্রয়োজন রয়েছে, আইনের ও বিধানের প্রয়োজন রয়েছে, বল প্রয়োগের প্রয়োজন রয়েছে, তাহলে পাপ থেকে বিরত রাখা যাবে। আমি জানি আর হাকিম, আমি যে জিহাদ ফিসাবিলের বিধান দিয়েছি এতে হেকমত রয়েছে, রহস্য রয়েছে, এতে মানব জাতির কল্যাণ রয়েছে, মানব জাতির কল্যাণ রয়েছে। যেমন আমার আপনার আল্লাহ না করে কোন মুসলিম ভাই বোনের হয় যদি শরীরে ক্যান্সার আক্রান্ত হয়, আক্রমণ করে, তাহলে ক্যান্সারের জন্য কখনো হাত কেটে ফেলছেন, পা কেটে ফেলছেন, কত কি করছেন, করছেন না, করছেন না, আর কত লাখ লাখ টাকা নিয়ে গিয়ে হাসপাতালে ঢেলে আসছেন, কেন? নিজের বৃহৎ স্বার্থে আমার জানটা বাঁচাবো, প্রাণ বাঁচাবো, প্রাণ রক্ষার জন্য রান পর্যন্ত কেটে ফেলে দিল, এক পা কেটে হলে বলছে আরেক পায়ে ভাইরাস চলে গেছে, দুই পায়ে কেটে ফেলে দিল, এমন লোক আছে বেঁচে আছে না নেই, কেন? বৃহৎ স্বার্থের জন্য, বুঝা গেছে, আপনার বডিটা রক্ষার জন্য। হ্যাঁ, আপনি আর কিছুদিন দুনিয়াতে বাঁচেন, ছেলে মেয়ের সাথে থাকেন, দুনিয়া কিছু ভোগ করেন, এই জন্য তো মানব জাতি হচ্ছে একটা বডির মত, মানব জাতির মধ্যে কুফুরি শির্ক এগুলো হচ্ছে ক্যান্সারের রোগ, ক্যান্সার, এই ক্যান্সারের রোগের জন্য প্রথম চিকিৎসা কিছু ওষুধ পানি, ওয়াজ, কোরআন, হাদিস, ওহি, জান্নাত জাহান্নাম ইত্যাদি, আল্লাহ পরকাল আখিরাত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানবতা নাই পরায়ণ হও, জুলম অত্যাচার করিও না ইত্যাদি, বিবাহ করো সাবালক হয়েছ, জেনা করিও না ইত্যাদি, চুরি করিও না, আলাল উপার্জন করো, না, কিছু লোক চুরি করবে, কিছু লোক জেনা করবে, দণ্ডবিধান হচ্ছে ক্যান্সারের মতো, ক্যান্সারের অস্ত্রোপচারের মতো, অপারেশনের মতো, দণ্ডবিধান হদুদ শরীয়তের, চোরের হাত কেটে নেওয়া, ডাকাতের শাস্তি, জেনাকারীর শাস্তি, এগুলি হচ্ছে ক্যান্সারের চিকিৎসার মতো। জিহাদ ফিসাবিলিল্লাহ ওইরকম ক্যান্সারের চিকিৎসার মতো। গত সপ্তাহে বলেছিলাম, তার আগের সপ্তাহে, যে জিহাদ ফিসাবিলিল্লাহ মানুষকে ইসলামের জন্য বাধ্য করার জন্য না, মোটেই নয়, ইসলাম বল প্রয়োগ করে প্রচার প্রসার লাভ করেনি, কিন্তু যারা ইসলাম কবুল করছে তাদের রাস্তায় কেউ বাধা সৃষ্টি যেন না করে, স্বাধীনভাবে মানব জাতিকে ছেড়ে দাও, যে যেটাকে হক সত্য মনে করছে সেদিকে ফ্রি হয়ে আসতে দাও, যেন কোন রকমের বাধা তার সামনে সৃষ্টি না হয়, ইট পাটকেল রাখিও না তার রাস্তায়, যে আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না, কাঁটা বিছানো আছে, কাঁটা সরানোর জন্য রাস্তা থেকে, প্রত্যেক মানুষের সামনে থেকে কাঁটাগুলি সরিয়ে দেওয়া, জান্নাতের পথে, জান্নাতের পথের কাঁটা সরিয়ে দেওয়া হয়েছে, এখন আসো, যে ইচ্ছা করবে জান্নাতে যাওয়ার আসো, আর যে বলবে যে আমি জান্নাতে যাব না আসিও না, এই জন্য জিহাদ ফিসাবিলিল্লাহ। যারা বাধা সৃষ্টি করে তারা মানব জাতির একটি বডির, মানব জাতির একটি বডি, একটি বডির বিভিন্ন অঙ্গের ক্যান্সার, এই জন্য জিহাদ ফিসাবিলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সশস্ত্র জিহাদের হুকুমের পরে বলছেন যে অনেকে ভাবতে পারে যে কি রে, এবার জানও দিতে হবে, মালও দিতে হবে, ঝুঁকিও নিতে হবে, হ্যাঁ এসব বাইরেও বেরোতে হবে, বাড়িতে থেকে আর হইল না, হ্যাঁ শুধু আল্লাহ বিল্লাহ করে মসজিদে পড়ে থেকে হইল না, বলছে যে আমহাসে তো আন্তুত রাখু, তোমরা কি এই ধারণাই করেছে যে তোমাদেরকে এইরকম সহজে ছেড়ে দেওয়া হবে, তোমাদের ইমানের পরীক্ষা হবে না, এখানে তো পরীক্ষা যে কে মিষ্টি মিষ্টি শূন্য শুধু হ্যাঁ মিলাদের মিষ্টি খাওয়া শূন্য ওগুলো পালন করতে চায়। নবীর যেহেতু দাঁত ভেঙেছিল আর তিনি হালুয়া ছাড়া কিছু খেতে পারেননি, সেজন্য সবাই বলে হালুয়া খেতে চাই, এ মিষ্টি সুন্নাত নেবে শুধু দাঁত ভাঙা আগে, হ্যাঁ দিনের রাস্তায় মেহনত করো, ফজরে ঠান্ডাতে ঠান্ডা পানিতে উজু করো, দুপুরে জোহরে আসরে গরম পানিতে উজু করো, আর মসজিদে হেঁটে গিয়ে জামাতে নামাজ পড়ো, সারাদিন না খেয়ে থেকে রমজান মাসে রোজা রাখো, কষ্টের সুন্নত গুলো ইসলামের নিতে হবে। সুন্নত মানে ফেকার সুন্নত বলছি না, এগুলো ইসলামের বিধিবিধান বলতে চাইছি, আম অর্থে ব্যাপক হারতে অর্থে যে সুন্নত গুলি। আল্লাহ পাক রব্বুল্লাহ বলছেন আম হাসিব তুম আনতুত রাখু, তোমরা কি ভেবেছ চিন্তা করেছ তোমাদেরকে এরকমই ছেড়ে দেওয়া হবে, ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম, অথচ তোমাদের মধ্য থেকে কারা সত্যিকার অর্থে প্রচেষ্টা চালালো জেহাদ করলো তাদেরকে এখনো জানেন নাই, মানে চিহ্নিত করেন নাই। আল্লাহ তো জানেন যে কারণ তো আসলে ইসলামের জন্য মেহনত করব, পরিশ্রম করব, হ্যাঁ সর্বাত্মক চেষ্টা চালাবো আমি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে আমার এলম আমলে, আল্লাহ সব জানছেন। যদি আল্লাহর জানার কথা হয় তো আল্লাহ জানছেন, কিন্তু এখানে আর এইরকম বেশ কিছু আয়াত কোরআনে কারিমে রয়েছে, যেমন এখানে রয়েছে আর অন্য জায়গায় রয়েছে আম হাসিবতু আন তাদখুলুল জান্না ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু, ওখানেও রয়েছে এইভাবে লি আলাম আল্লাহ মান ইয়াখাফু বিল গায়ব, যাতে আল্লাহ জানতে পারেন যে কে না দেখে বিশ্বাস করে। আল্লাহ জানেন না কে বিশ্বাস করে, জানছেন সবসময় জানছেন, আগেও জানছেন পরেও জানছেন, আমার আপনার সৃষ্টির আগে সবকিছু জানছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই জন্য তাফসীরগুলি পড়লে আরবি তাফসীর দেখবেন মুফাসসিরিনগণ, আমাদের দেশের তাফসীর জালালাইন বলে দেবেন ইলমা জুহুরিন, এইরকম সংক্ষেপ সঙ্গে যে তাফসীরগুলি করা হয়েছে মানে সেই এলমটাকে আল্লাহ যেটা জানতেন কিন্তু গোপন হয়েছিল মানুষ জানত না সেটা যেন প্রকাশ পেয়ে যায়। এই জন্য আমি কিভাবে ব্যক্ত করলাম চিহ্নিত করতে চাও, তোমাদের মধ্যে যে কারা প্রচেষ্টা চালায় দিন ইসলামের জন্য তাদের কি এখনো আল্লাহ পাক জানেন নাই, মানে সমাজে জানান না, চিহ্নিত করতে পারেনি, যে লোক চিনতে পারে নাই, লোক মনে করছে পাকা মুমিন কিন্তু সব মুনাফিক। মদিনাই যখন জিহাদ ফরজ হলো তখন মুনাফিক বোঝা গেল, নামাজে বোঝা যেত না, নামাজে মুনাফিকও পাঁচত্ব নামাজ পড়তে আসতো, মাঝে মাঝে অন্ধকারে চড়াইত এশার নামাজ ফজর নামাজ। এই জন্য বিশাল বলেছে আসকালু সালাত আল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফাজর, সবচেয়ে ভারী নামাজ মুনাফিকের হচ্ছে এশার নামাজ ফজর নামাজ, কারণ এখানে যদি লুকিয়ে থাকে তো জানতে পারবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা জানতে পারবে না, সুতরাং আমাদের বিরুদ্ধে কোন রকমের কোন কিছু হবেও না, আর আমাদের ভয় নেই। আজকালকার মতো যদি আলো থাকতো বিদ্যুৎ থাকতো তাহলে এটাও তাদের জন্য ভারী হতো না, রে কমপক্ষে মুসলিম পরিচয় দিতে হবে, কিন্তু যেমন জিহাদ ফরজ হইল ওদের বেরিয়ে 300 মুনাফিক রাস্তা থেকে বেরিয়ে গেল, চিহ্নিত হয়ে গেল। আল্লাহ কোরআনে কারিমে আরো আসবে ওমিন আহলিল মদিনাতে মারাদু আলান নিফাক, মদিনায় বড় বড় মুনাফিক আছে, মুনাফিকের শিখরে পৌঁছে আছে, লা তাআলামুহুম, আল্লাহ নবী বলছেন নবী তুমি জানো না, তাহলে বোঝা গেল যে নবী আলমুল গায়ব নাকি, তো আল্লাহ যে বলছেন লা তাআলামু তুমি তাদেরকে জানো না, নাহনু নাআলামু আমি আল্লাহ জানি ওদেরকে চিনি, তো আল্লাহ সব জানেন, আল্লাহ জানিয়ে দিতে চান ওদের মাধ্যমে জানিয়ে দিলে যেগুলো মুনাফিক। এই জন্য কখনো মনে ইচ্ছা রাখবেন যে আল্লাহ যদি সুযোগ দেয় তো জিহাদ ফিসাবিল ইল্লাহ শরীক হব, কারণ যদি মনে ইচ্ছা ও সংকল্প না থাকে তাহলে মা তাআলা সোবাতি মিন নিফাক, মুনাফিক হয়ে মরবেন, মুনাফিকের অবস্থায় মরবেন, নিফাকের অবস্থায়। কিন্তু আকাঙ্ক্ষা করা যে যাব, লাফালাফি করছেন এটা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অনেক হাদিস আছে যারা সাধারণ মানুষ জানে না, যুবক ছেলেরা মনে করে যারি আকাঙ্ক্ষা আগে থেকে না আবেগী, আবেগী লোকের অবস্থা হচ্ছে খড়ের আগুনের মতো, না কয়লার কাঠের আগুনের মতো, এটা দীর্ঘ সময় যেন থাকে আগুন এইরকম হইতে হবে। আর আবেগী হচ্ছে ওই খড়কুটোর আগুন, পাটের আগুন, এই কিছুক্ষণের জন্য এক মিনিট আমাদের শেষ সব, তারপর আর আগুনও খুঁজে পাওয়া যায় না ওর ভিতরে, না ওইরকম না। মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, খুব লাফালাফি করছে, কিন্তু ওকে দেখেন গিয়ে ফজরে খবরই নেই, ফজরে বিছানে পড়ে আছে লম্বায়, জি ইসলামের বিরুদ্ধে বলেছে, খুব লাফালাফি করছে, কিন্তু ভাই নামাজ পড়েন, নামাজ না পড়লে কি হবে, হ্যাঁ নামাজ না পড়লে কি হবে, ইসলাম ভালোবাসি, মাশাআল্লাহ, না পড়লে কি হবে? আপনার ইমান ভঙ্গ করছেন, ও ইমান ভঙ্গ করছে, ও কাফের মুরতাদ। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমাদের মধ্য থেকে কে সত্যিকার অর্থে প্রচেষ্টা চালায় তাদেরকে এখনো চিহ্নিত করেননি, প্রকাশ করে দেননি, প্রকাশ করে দেননি, এখনো প্রকাশ পাইনি। ওয়ালাম ইত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, এবং কারা ওই ওর প্রার্থী আছে এবং কারা আল্লাহকে বাদ দিয়ে এবং তার রাসূলকে বাদ দিয়ে আর মুমিনদেরকে বাদ দিয়ে অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেনি, এটাও আল্লাহ প্রকাশ করে দিতে চান। আল্লাহ তো জানছেন যে ভিতর ভিতর কাফেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে বেছে নিয়েছে, আন্তরিকতা পাপীদের সাথে রয়েছে, আন্তরিকতা রয়েছে আল্লাহ ত্রোহীদের সাথে, ইসলাম ত্রোহীদের সাথে, আন্তরিকতা রয়েছে ফাসেক পাপিষ্ঠদের সাথে, আল্লাহ জানছেন, কিন্তু এটা প্রকাশ করে দিতে চান। জিহাদ ফি সাবিলের মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে, এমন এমন ক্ষেত্র রয়েছে দিন ইসলামে তখন স্পষ্ট হয়ে যাবে, যেমন আপনি সুন্নতের অনুসারী না বিদাতের অনুসারী প্রকাশ পাবে কখন, যখন আপনার বাড়িতে এমন কিছু হবে যেই ক্ষেত্রে সমাজে কিছু বিদাত হয়ে থাকে, চল্লিশ হাজার কোরআন খানি চলছে, দুয়ার মাহফিল চলছে, তারপরে বাপের জন্য মায়ের জন্য কি খরচ করলো না করলো এগুলো করতে চাইছে আপনার আত্মীয় স্বজন, এখন আপনার ইমানের পরীক্ষা যে আপনি আসলে কি সহি আকিদা গ্রহণ করেছেন না আপনি কচুর পাতার পানি বা আপনি ওইটা তাল তাল দিয়ে চলতে চান, যখন যেমন অবস্থা তখন ওই রকম চলবো, কেমন চলতে চান, তখন আপনি চিহ্নিত হয়ে যাবেন, তখন আল্লাহ জানিয়ে দেবেন সমাজকে এখন আপনি সহি আকিদা আসেননি, আরে সামান্য কাজের জন্য বিদাত করে ফেললেন, সামান্য কাজের জন্য বাধা দিলে বাধা দিতে পারতেন, আপনার খরচে সবকিছু হইল, হ্যাঁ আপনার পরামর্শে সবকিছু হইল, আরে তোরা যখন ছাড়বি না সব মানে উঠে পড়ে লেগেছিস করবি তার করবো কি, কিন্তু আমার পছন্দ লাগে না, ঠিক না? এক শ্রেণীর ভদ্রলোকের এরকম আছে, আমি আসলে এগুলো পছন্দ করি না, এই মায়ের নামে খানা করতে হবে আর আর দোয়া মাহফিল করতে হবে, এইসব করতে হবে, এইসব নেই রে সৌদি আরবে, এইসব কিছু নাই, কিন্তু আমি তোরা ছাড়বি না তোর করবো ঠাকি, তোদের সাথেই আছি, যেমন ছাড়বি না তো বেদাতিদের সাথেই আছি, বুঝা গেছে না? জি হ্যাঁ, আল্লাহ চিহ্নিত করেন এইভাবে, আল্লাহ চিহ্নিত করেন এইরকম ক্ষেত্রগুলিতে চেনা যায় যে আসলই সহি আকিদার কে অনুসারী হয়েছেন, সহি আকিদাকে মজবুত করে ধরেছেন আর সহি মানে কোরআন সুন্নাকে কে মজবুত করে ধরেছেন, কোরআন সুন্নার কে প্রচার প্রসার করতে চান, নাকি সুবিধাবাদী যেখানে যেমন সেখানে তেমন। ওয়ালিজাতুন, ওয়ালাজা মানে হচ্ছে প্রবেশ করা, তাহলে এমন অন্তরঙ্গ বন্ধু যার ভালোবাসা আপনার অন্তরে একেবারে বসে গেছে, সেজন্য ওয়ালিজাতুন মানে অন্তরঙ্গ বন্ধু অনুবাদ করলাম। ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সে সব সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞান রাখেন বা সূক্ষ্ম খবর রাখেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদের খেদমত সম্পর্কে, মসজিদে হারামি হোক অথবা অন্য কোন মসজিদ হোক, মসজিদের খেদমত করা, মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, মসজিদ রক্ষণাবেক্ষণ, এসব এটা মুশরিকদের কাজ নয়, এটা একমাত্র মুমিনদের কাজ। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মুশরিকদের জন্য মোটেই বৈধ নয় ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, মুশরিকদের জন্য বহুত্ববাদীদের জন্য মোটেই সাজে না সমীচীন নাই, আমরু মাসাজিদ আল্লাহ, যে আল্লাহর মসজিদগুলিকে তারা আবাদ করবে, আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, আমারা আমরু মানে হচ্ছে আবাদ করা, রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করা, মুশরিক শিরিক করে, শিরকি আকিদা রাখে, আল্লাহর মসজিদের খেদমত করবেন না, এটা হচ্ছে দ্বিমুখা কাজ, এদিকেও কিছু ইসলামের কাজ করতে চাই, ওইদিকে যেমন আজকাল মুসলিম সমাজে পয়সাওয়ালাদের অবস্থা, নেতৃস্থানীয় ব্যক্তিদের অবস্থা আমাদের দেশগুলিতে কেমন, ওরা সবকিছুতে আছে, মসজিদের চাঁদা চান, হ্যাঁ একদম ইসলামী মাহফিল হচ্ছে দিয়ে দিল, দশ বিশ পঞ্চাশ হাজার দিয়ে দিল, অসুবিধা নেই, করেন করেন, আপনারও সাপোর্টে আছে, করেন মাহফিল করবেন, করেন, অর্থ দিচ্ছে, সময় শ্রম দিচ্ছে, হাজির হয়ে গেল দশ মিনিট, কিছু বইলেও দিল, করছে না করছে না, আবার যখন ওখানে মাজার তৈরি হচ্ছে, হ্যাঁ মাজারের পুনর্নির্মাণ হচ্ছে, শিরকের আড্ডাখানা তৈরি হচ্ছে, বিদাতের আস্থানা তৈরি হচ্ছে, অথবা মন্দির হচ্ছে, চার্চ হচ্ছে, সেখানে গিয়ে মাশাআল্লাহ চিফ গেস্ট, চিফ গেস্ট বেশ কিছু ছবিতে দেখলাম এরকম বেশ কিছু ভিআইপি পুঁজিপুতিগুলিকে, যেহেতু মুখ চেনা অনেক হয়ে গেছে, আরে সুবহানাল্লাহ, দেখছি যে ওই সব না যায় না, আরাম মাহফিলে তারা বসে আছে, আর প্রতি বছর হজে আসে, প্রতি বছর হজেও আসে, মাশাআল্লাহ, মসজিদ আবাদ করতে আসে, হজে আসে মানে কি মসজিদে হারাম আবাদ করতে আসে, এখানে দেবন্দি করার জন্য আসে, আর ওইদিকে ওইসব মাহফিলের মাশাআল্লাহ ওরা অলংকার, সেসব নাজায়েজ হারাম শিরক বিদাতের মাহফিলের অলংকার তারা, আর শুধু ওই বড় গাছে বেশি নজর আসছে, ছোটগুলি নজর আসছে না আপনার, না মাশাআল্লাহ, নিজের চরকায় তেল দেন, জানেন তো এটা বাংলা প্রবাদ তাই না, হ্যাঁ, নিজের থেকে শুরু করে, নিজের ঘর থেকে শুরু করে, নিজের ভাই ব্রাদার আত্মীয় থেকে, যেখানে আপনার ক্ষমতা চলে না সেখানে যদি থুথু দেন তো নিজের মাথার উপরে পড়বে, ওই কাজ ইসলাম শেখায় না, এটা হিকমতের খেলাফ কাজ। আল্লাহ পাক বলছেন যে তারা মসজিদের কি করবে, রক্ষণাবেক্ষণ করবে, এটা মুশরিকদের জন্য সাজে না, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, অথচ তারা নিজেদের ওপর কুফরি সাক্ষ্য প্রদান করছে, নিজেদের কুফরি সাক্ষী দিচ্ছে, এটার মানে কি, আবার এর মানে হচ্ছে তাদের অবস্থা অথবা তাদের ভাষা দুটোই হইতে পারে, বেলেসানিল হাল ও বেলেসানিল মাকাল, অবস্থার ভাষায়ও সাক্ষী দিচ্ছে যে আমরা কাফের মুশরিক, আর তাদের কথার যে ভাষা যে বাচনিক অবস্থা সেটাও বলছে, মানে তাদের ভাষাও বলছে যে আমরা মুসলিম না আমরা কাফের। তা কেমন করে, একটা হচ্ছে অবস্থা যদি তার আচার আচরণ চলাফেরা একবারে কাফের মুশরিকদের মতো, বা যারা শিরিক করে মুসলিম সমাজের আজ শিরকের ধর্ম পালন করে কবর মাজারের খাদেম আতাদের মতো, তাহলে তাদের অবস্থা সাক্ষী দিচ্ছে, আবার এদিকে শিরকের খেদমত, এদিকে মসজিদের খেদমত, এটা তাদের জন্য সাজে না, তাদের জন্য এই উচিত নাই। আর একটা হচ্ছে ভাষা, ভাষার ক্ষেত্রে মুফাসসিরিন এভাবে বলছেন যে একটা কাফের কে হয় যদি জিজ্ঞেস করেন যে তুমি কে, ইহুদিকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কে, তোমার ধর্ম কি, কি বলবে, ইহুদি আমি, বলবে না, এটা যদি খ্রিস্টানকে জিজ্ঞেস করেন যে তুমি কে, তো কি বলবে, আমি খ্রিস্টান, একটা হিন্দুকে জিজ্ঞেস করেন কি বলবে, হিন্দু, ঠিক না, তো একজন মুসলিমকে জিজ্ঞেস করেন এইরকম, একজন মুসলিমকে যদি জিজ্ঞেস করেন মুসলিম বলবে, ঠিক না, তাহলে যারা অমুসলিম কাফের তারা শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, তারা নিজের ভাষা দ্বারাও তাদের জিজ্ঞেস করে তো বলবে যে আমরা অমুসলিম। মক্কার মুশরিকরা আয়াত যখন নাজিল হচ্ছে তখন এই যে সূরা তাওবার ওই প্রেক্ষাপটে আপনাকে আয়াতগুলিকে বুঝতে হবে, মুশরিকদেরকে এখন মক্কা থেকে আউট করা হচ্ছে, আর আগামী বছর পরে আর মক্কা আসবে না, ঠিক না, হারামের এলাকাতে আসবে না, ওই সময় মক্কা মুশরিকরা বলছে যে তোমরা নামাজ রোজা এইসব করো, এইসব অনেক বড় কাজ তোমাদের, আরে আমরা আল্লাহর ঘর কাবাখানার খানা কাবার খেদমত করি, হাজিদেরকে জমজম পান করাই, উমরা করতে আসে জমজম পান করাই, তারপরে আমাদের হাতে আছে কাবা ঘরের চাবি, আমরা এতদিন ধরে মুতাওয়াল্লি ছিলাম, এতদিন ধরে আমাদের পূর্বপুরুষ কাবার মুতাওয়াল্লি, আর কাবার কত খেদমত করলাম, কাবা পুনর্নির্মাণ করলাম, নবী সাল্লাম 35 বছর বয়স তখন মুশরিকরা কাবা নির্মাণ করেছে, তো এই গৌরব মুশরিকরা করেছিল, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছে, মুশরিকদের জন্য সাজে না, যদি শিরক তিন শ্রেণীর মূর্তির পূজাও করছে আর ওরা কাবা ঘরের খাদেমও সাজতে যাচ্ছে, এটা সাজে না তাদের জন্য। কোন কোন তাফসীরকার বলেছেন এই আয়াত আর তারপরে যে আয়াতটি আসছে আয়াতের সানে নজুলের, যে এরা কাফের মুশরিক ছিল যারা গৌরব করেছিল যে দেখো আমাদের বংশ গৌরব, আমরা কাবার খাদেম, আমরা এই জমজম পানি হাজিদেরকে খাওয়াই, তা আমরা এই দেখো খেদমত করি, এগুলো করি, তোমরা ওগুলো করো, আমরা এগুলো করি, এই গৌরব করেছি, তখন আল্লাহ পাক এই আয়াতগুলি নাজিল করেছে, দুটি আয়াত। আর কোন কোন মুফাসসিরগণ বলছেন যে মুসলিমদের মধ্যে একদল আগে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিল, আর এক দল ইসলাম গ্রহণে বিলম্ব করেছিল, যারা বিলম্ব করেছিল তারা গৌরব করতে আমরা যদিও একটু লেটে ইসলাম গ্রহণ করেছি কিন্তু আমরা কাবার খেদমত করেছি, আমরা জমজম পান করিয়েছি, আমাদের পূর্বপুরুষরা এই করেছে, আমরা এই করেছি সেই করেছি, সুতরাং তোমাদের যেটা কম আমরা করিনি। যখন যারা আগে ভাগে সাবিখান আউয়ালিন যারা আগে মুসলিম হয়েছেন তারা বললেন যে আমরা 13 বছর ওখানে মক্কায় কত জুলুম বরদাস্ত করলাম, আবার মদিনায়, আর তোমরা এখন মুসলমান হলে, যেমন বদরের যুদ্ধে বলা হয়েছে যে আব্বাস রাজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাও বন্দী হয়েছিলেন, কেউ কেউ বলছেন যে আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন কিন্তু সমাজের চাপে তিনি লুকিয়ে রেখেছেন তার ইসলামকে, আর কেউ বলছেন না ইসলাম গ্রহণ করেছেন তারপরে বদর যুদ্ধের পরে, তো আব্বাস সম্পর্কে বলা হয়েছে যে তিনি বলেছেন যে তোমরা যদিও আগে ইসলাম গ্রহণ করেছ আমার, কিন্তু আমরা তো এইসব কাজগুলি করেছি। তখন আল্লাহ আয়াতগুলি নাযিল করেছেন যে শিরক ভরিও করবে, আর এরকম বহু কাফের মুশরিক ছিল যারা গৌরব করে থাকে। আজকাল মুসলিম সমাজে ওই আয়াতগুলি ফিট করে, মুসলিম সমাজে যারা বেনামাজি আছে আর বেশ কিছু ভালো কাজ করে, তারা কি বলে, শুধু নামাজ পড়লেই হবে, শুধু নামাজ পড়লেই হবে, আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু বাপ মা সেবা করি, হ্যাঁ, জনকল্যাণমূলক কাজ করি, মানুষের পাশে দাঁড়াই, অন্তটা সাফ, আমার মাশাআল্লাহ এত সাফ যে নামাজে উঠতে পারে না। সাফ হওয়ার কারণে এত রোগ ধরেছে যে ঘুম তাকে চেপে ধরেছে, শয়তান এমন করে চেপে ধরেছে যে উঠতেই পারে না, ও না ফজরে উঠতে পারে না, আসরে উঠতে পারে, বা জেগে থাকলে উঠতে পারে না, আজান হলে উঠতে পারে না, আজান হলে শয়তান পালায়, ওই জিন শয়তান পালায়, ওর সাথে সাথে মানুষ শয়তানও পালায়, দোকানপাট বন্ধ করে ভিতরে পালায়, মসজিদের দিকে আসে না, যেদিকে আজানের আওয়াজ ওইদিকে যায় না, ওইদিক থেকে দূরে পালায়, ঘরে পালায়, তাই না? জি হ্যাঁ, কেমন সাফ তাদের অন্তর কিন্তু বলে। তো ঠিক ওই রকমই কাফের মুশরিকরা গৌরব করেছিল তাদের কিছু জাহিলিয়াতের যুগে শিরকের অবস্থায় বেশ কিছু ভালো আমল নিয়ে তারা গৌরব করেছিল। তো যেমন মুসলিম সমাজের এই ফাঁসের গুনাহগারগুলি, আর ফরজ ওয়াজিব তরকারি নামাজ পড়ে না, আর বেশ কিছু ভালো কাজের জন্য তারা নিজের গৌরব করে থাকে, কোনো কাজে আসবে না এগুলো। শোনেন কি আল্লাহ বলছেন, উলাইকা হাবিতাত আমালুহুম, এরা যে ভালো কাজগুলি করেছে, কাবা ঘরের খেদমত অথবা জনকল্যাণমূলক কাজ, আজকাল মুসলিম সমাজে কিন্তু নামাজ পড়েনি, শিরকি আকীদা, এদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে, শিরক করার কারণে আমল ধ্বংস হয়ে গেছে, সুতরাং কাবার খেদমত করে কিছু পাওনি, হাজিদেরকে জমজম পান করে কিছু পাওনি, সব গেছে, সব নষ্ট হয়ে গেছে, লাইন আশ্রাত তালাই আহবাতান না আমালু, শিরক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক নবীকে বলছেন, 18 জন নবীর কথা সূরা আনামে উল্লেখ করার পর আল্লাহ কি বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিত আনহুম মা কানু ইয়ামালুন, এরাও যদি শিরিক করত তাদের আমলগুলি সব বিনষ্ট হয়ে যেত, ব্যর্থ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। ফিন নারিহুম খালিদুন, এবং এরা কাবার খেদমত করা সত্ত্বেও আর হাজিদের খেদমত করা সত্ত্বেও জাহান্নামে চিরকাল বসবাস করবে। ইন্নামাই আমরু মাসাজিদ আল্লাহ, তাহলে আল্লাহর মসজিদগুলির নির্মাণ বা আবাদ কারা করবে, রক্ষণাবেক্ষণ কারা করবে? ইন্নামাই আমরু মাসাজিদ আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহর মসজিদগুলির রক্ষণাবেক্ষণ ওই সব লোকেরা করবে যাদের মধ্যে এই চারটি গুণ রয়েছে। আল্লাহ চারটি গুণ এখানে উল্লেখ করেছে, চারটি গুণ উল্লেখ করে বাকি অন্যান্য যে গুণগুলি লাগে একজন মুসলিমের জন্য, মুমিনের জন্য, সেগুলি দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে, আল্লাহ পরকাল বলে ইমানের যে ছয়টি আরকান রয়েছে, স্তম্ভ রয়েছে, কারণ যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারা রসুলকে অস্বীকার করতে পারছে না, তারা কিতাবকে কোরআনে কারীমকে অস্বীকার করতে পারবে না, তারা তকদিরকে অস্বীকার করতে পারবে না, কারণ আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে আল্লাহর কথায় বিশ্বাস করতে হবে, আল্লাহ যাকে পাঠিয়েছেন দূত করে তাকে বিশ্বাস করতে হবে, তার কথা বিশ্বাস করতে হবে। সুতরাং এখানে ইমানে যে ছয়টি স্তম্ভ রয়েছে, মানে আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যেই সামিল রয়েছে। কথা যেহেতু এত লম্বা করা কোরআনে কারীমে সম্ভব না, যার ফলে আল্লাহ পাক এইভাবে কখনো আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ পরকালের কথা উল্লেখ করেছেন, আর কখনো আমেনু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রসুলের প্রতি ইমান নিয়ে আসো, আল্লাহ এবং রসুলের উপর, এরকম ভাবে দুটি কথা উল্লেখ করেছেন, এইভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিন্তু উদ্দেশ্য হচ্ছে সবগুলি, এমন নয় যে কেউ আল্লাহ আর রসুল দুটোকে মেনে জান্নাত পেয়ে যাবে, অথবা আল্লাহ আর পরকালে বিশ্বাস করে জান্নাত পেয়ে যাবে, কখনো না, যতক্ষণ পর্যন্ত ইমানের ছয়টি পিলারকে সম্পূর্ণভাবে বিশ্বাস না করবে, এবং তার আওতাভুক্ত যতগুলি ইমানের শাখা প্রশাখা হইতে পারে, যতগুলি আছে প্রমাণিত, সেগুলিকে বিশ্বাস না করবে। যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আর ওয়াকামাস সালাত, যখন আল্লাহ এবং পরকালে বিশ্বাস করো, নিজেকে মুসলিম বলে দাবি করছো, তাহলে আকামাস সালাত নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করা ছাড়া বলবে যে আমি ভালো মানুষ, সেটা আল্লাহর কাছে চলবে না, আল্লাহর কাছে চলবে না, মানুষের কাছে চলতে পারে, মানুষ আপনার সার্টিফিকেট দিয়ে দুনিয়া ছাড়া আখেরাতের একটুও আপনার কোন কাজে আসবে না, সামান্য কোনো কাজে আসবে না, এক পয়সার আপনার উপকার করে দিবে না, সারা বিশ্ব যদি সার্টিফিকেট দেয় আপনি পাকা মুসলিম, আর আল্লাহ বলে যেন না আন্তাল্লাস্তাবি মুসলিম, তুমি মুসলিম হইতে পারোনি, মুমিন না, তোমার আকীদা আমলে শিরক রয়েছে, কোনো কাজে আসবে না আপনার সারা দুনিয়ার সার্টিফিকেট, সারা বিশ্বের সমস্ত মুসলিমও যদি সার্টিফিকেট দেবে কাজে আসবে না। কিন্তু আল্লাহ যদি একাই সার্টিফিকেট দেন যে তুমি আমার বিধান মোতাবেক কোরআন এবং হাদিস মোতাবেক মুসলিম, আর সারা দুনিয়া যদি বলে যে তুমি ইহুদি নাসারা দাওয়া, কোনো ক্ষতি হবে না আপনার, লায়দুর রহমান খাজাল্লাহম, এটুকু অপদস্থ করতে চাইলে কোন ক্ষতি নেই তাতে, কোন ক্ষতি নেই। এবং আল্লাহকে রাজি করার চেষ্টা করে সবসময়। আল্লাহ রাজি কিসে হবেন? কোরআনে মাহাদিস পড়েন আর ওই অনুসারে চলেন, আপনি দলিল ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহ রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বিনা দলিলে চলবেন, কখন অন্ধকারে গিয়ে আছাড় খাবেন। সুতরাং দলিল ভিত্তিক চলার চেষ্টা করেন। এলম আমল এ হচ্ছে হুদা আর দিনুল হক, যার কথা আসছে আমাদের তাফসিরে। তো তাহলে আপনি আল্লাহকে রাজি করতে পারবেন, আপনার মুখ্য উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা। তারপরে আল্লাহকে রাজি রেখে যত লোককে রাজি করা সম্ভব ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু আল্লাহকে নারাজ করে বাপ মাকে রাজি করবো কখনো না, আল্লাহকে নারাজ করে বসকে রাজি করবো কখনো না, আল্লাহকে নারাজ করে আমি রুজির রাস্তা খুলবো কখনো না। আল্লাহকে রাজি করা আমার প্রথম কাজ, আর তারপরে আমার দুনিয়া কেমন হচ্ছে আল্লাহ দেখবেন, ওইটা আমি আমার কাজে চেষ্টা করব। আল্লাহ পাক বলছেন যে নামাজ কায়েম করবে, আর নামাজ কায়েম করা মানে কি? চার রাকাত পড়লে নামাজ কায়েম হয়? হয় না। আমার নামাজ কায়েম করার উপায় এতে ছয় সাতটি দিক উল্লেখ করেছি, ভালো করে শুনে নেবেন, আলোচনা করি। নামাজ কায়েম করা সংখ্যার দিক থেকে, সময়ের দিক থেকে, হ্যাঁ, পরিমাণের দিক থেকে, তরিকার দিক থেকে, হ্যাঁ, খুশু খুজু কোয়ালিটির দিক থেকে, এইরকম বিভিন্ন দিক রয়েছে যে দিকগুলি প্রতি আলোচনা করা হয়েছে, তাহলে নামাজ কায়েম হবে। ওয়াতা যাকাত এবং যাকাত প্রদান করে, তিন নম্বর গুণ। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, চার নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহকে ভয় করে। সুতরাং আল্লাহ নিয়ে আমার চিন্তা যে আল্লাহকে রাজি করতে হবে, এটা আমার প্রথম কাজ। আল্লাহকে রাজি করার পরে আমি দেখব যে আল্লাহকে রাজি রেখে কাকে রাজি করা যেতে পারে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ পাক বলছেন যে তাহলে আশা করা যায়, এ আশা মানে আশা করা যায়, গত আলোচনাতে বলেছি যে আল্লাহ সম্পর্কে যখন আল্লাহ বলবেন যে সম্ভবত, তখন সম্ভবত না, কি অর্থ তখন? ইয়াকিনের অর্থ নিশ্চিত। হ্যাঁ, যেমন আল্লাহ শব্দ এসছে বা আশা এসছে, কিন্তু মানুষের ক্ষেত্রে যখন, হ্যাঁ, আমি তোমার সম্ভবত সাহায্য করব, মানে হতে পারে আবার না হইতে পারে, কিন্তু আল্লাহ যদি বলেন, হ্যাঁ, লাল্লি, তাহলে নিশ্চিত ইয়াকিনের অর্থ, কারণ আল্লাহর অদাতে কোনো বরখিলাফ। ফাসা, তাহলে আশা করা যায়, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, যে এরাই হবে কি মিনাল মুহতাদিন, উলাইকা ওরাই হবে মিনাল মুহতাদিন, হেদায়ত প্রাপ্ত। তাহলে হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য, আর হেদায়ত প্রাপ্তরাই মসজিদের খাদেম হবে, মসজিদে রক্ষণাবেক্ষণ করবে, যাদের আল্লাহ পরকালে ঈমান রয়েছে এবং শিরকমুক্ত, তার মানে শিরকমুক্ত, তাওহীদ প্রতিষ্ঠাকারী, পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে আর যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কারণ যখন দুনিয়াকে ভয় করবে, ব্যবসার ক্ষয়ক্ষতি হয়ে যাবে, তখন যে কোনো নাজায়েজ কাজ করতে পারে। আরে, পূজার চাঁদা না দিলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আরে মাজারের চাঁদা না দিলে, মাজারে 50,000 চেয়েছেন না দিলে ব্যবসা মন্দ হয়ে যাবে, কাস্টমার সব হাত ছাড়া হয়ে যাবে, বুঝেছে? কিন্তু আল্লাহকে যখন ভয় করবেন না, কে কি করছে আর কি হচ্ছে না হচ্ছে সব দেখার বিষয় নেই, আমার দেখার বিষয় আল্লাহ পাক এতে নারাজ হয়ে যাবে, আমি যদি এই হারাম কাজ করি তো আল্লাহ নারাজ হয়ে যাবে, আমি আল্লাহকে নারাজ করব। স্ত্রী স্বামীর ক্ষেত্রে ওই রকমই, কারণ অনেক স্বামী রয়েছে যারা হারাম নাজায়েজ করতে বলতে বাধ্য করে, বন্ধু বান্ধব নিয়েও খাবে ফাসেক, আর স্ত্রীকে বাধ্য করে যে না খাওয়া, বসে বসে উঠিয়ে উঠিয়ে দাও, আসো বন্ধু বান্ধবরা কি বলবে, আমি কি করে এদের সামনে মুখ দেখাবো, তুমি যদি এদের সাথে দেখা সাক্ষাৎ না করো, দিনদার মেয়ে, পরেশগার মেয়ে, মাদ্রাসা পড়া মেয়ে আসবে না, জবরদস্তি বাই ফোর্স না হলে তালাক দিয়ে দেবো তোকে, ভয়ে তালাকের ভয়ে তখন ওই বন্ধুদের সামনে গেছে, তারপরে বন্ধুকে খুব চমৎকার সুন্দর লেগেছে তার বিবি দেখে, এইদিকে তখন ওর সাথে ভাই ভিতর ভিতরে যোগাযোগ শুরু করেছে, যখন বন্ধু থাকে না তখন ঘরে চলে আসে দেখা সাক্ষাতের জন্য, কারণ একদিন দেখা সাক্ষাৎ করিয়ে দিয়েছে, প্রথম দিকে একটু আপত্তি ছিল কিন্তু ধীরে ধীরে ধীরে একেবারে জেনায় প্রেমে লিপ্ত। সত্য ঘটনা, এটা সত্য ঘটনা, ধ্বংস করল কে এই মেয়েটিকে, এই খবির স্বামী, এই পাপিষ্ট স্বামী। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহকে রাজি করতে হবে, আমার আল্লাহ রাজি থাকলে এর জন্য ভালো স্বামীর আল্লাহ ব্যবস্থা করে দেবেন, এর জন্য ভালো আমার স্ত্রীর ব্যবস্থা করে দেবেন, আল্লাহকে নারাজ করে স্ত্রীকে রাজি করব সেই জন্য দাঁড়িয়ে রাখতে পারি না, আজকাল অধিকাংশ বাঙালিদের অবস্থা এরকম, ভুল বলছি না? অধিকাংশ, কারণ দীর্ঘদিন দাওয়াতি কাজ করছি, সমস্যা কি বলছে যে যারা বিয়ে করেনি কোনো মেয়ে পাওয়া যাবে না, এত ভয় আল্লাহ মেয়ে জুটাবে না, ভাগ্যে ভাগ্যে দিচ্ছেন না, আল্লাহর বিশ্বাসই নাই, নিজে মনে হয়েছে মেয়ের বাবাকে মেয়ে দিচ্ছে, বোঝা গেছে? হ্যাঁ, মেয়ে পাওয়া যাবে, দাঁড়িয়ে রাখলে কেউ মেয়ে দিবে? শেখ বিয়েটা করিনি, তারপরে আউযুবিল্লাহ, আল্লাহকে ভয় করেন না, মানুষকে ভয় করেন, কে মেয়ে দিবে না দিবে? আমি বলি আরো ভালো মেয়ে পাবেন, কারণ যে দাঁড়ি দেখে আসছে ও ভালো হয়ে আসছে, ভালো সেই জন্য, ভালোকে চায় সেই জন্য আসছে, সংশোধন করে নিজের ইসলাহ করেন, আর তারপরে দাঁড়িয়ে রাখেন, আপনার স্ত্রী অসন্তুষ্ট হচ্ছে তাকে ইসলামের জ্ঞান দিন, অবুঝ বুঝে না, আর যদি জ্ঞান পাওয়ার পরেও না মানে তাহলে যেই ব্যক্তি আল্লাহর বিরোধিতা করতে পারে আপনার বিরোধিতা করবে না, খেয়ানত করবে না, দুই বছরের জন্য রেখে আসছেন, কি বিশ্বাস তার যে আপনাকে দাঁড়িটা রাখতে দেয় না, তার কিসের বিশ্বাস আবার, তার আখলাক চরিত্র, তার স্বার্থ পূরণের জন্য যে কিছু করতে পারে, তার মনের চাহিদা পূরণের জন্য যে কিছু করতে পারে, অসতি অবশ্যই এতে কোনো সন্দেহ না, রাগ করবেন না কোনো মহিলা আমার কথা শুনে, কারণ আমার এই কথা অনেক মহিলার কাছে পৌঁছবে, আর অনেকে ভাবে যে আমি তো দাঁড়িতে বাধা দিই কিন্তু আমি অসতি নয়, কিন্তু এটা বলছি আমি মেজরিটিকে খেয়াল রেখে বলছি, অধিকাংশ মহিলা যারা আল্লাহর দিন পালন করতে বাধা দেয় বা অধিকাংশ পুরুষ যারা স্ত্রীকে আল্লাহর দিন পালন করতে বাধা দেয় তারা অসৎ, অসতি, সৎ লোক নয় তারা, ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ভয় করবে না, আল্লাহকে ভয় করবে না, তারপর আলো বলছেন আজ আল তুম সিকায়াত আল হাজ ওয়া ইমারাত আল মসজিদ আল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইস্তাউনা ইনদাল্লাহ, যেই শানে নজুলটা বয়ান করেছিলাম ওটা মনে থাকলে আয়াত তাফসীর বুঝতে পারবেন, আল্লাহ পাক বলছেন যে আজ আল তুম সিকায়াত আল হাজ, তোমরা কি হাজীদের পানি পান করানো, ওয়াইমানাত আল মসজিদ আল হারাম, আর মসজিদ হারামের নির্মাণ করা বা মসজিদ হারামের সেবা করা, রক্ষণাবেক্ষণ করা, মনে করেছে ওই রকমই কামান, ওই ব্যক্তির আমলের মতো, মানে আমানা বিল্লাহ যে আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে, ওয়ালিয়মিল আখের পরকালের প্রতি ইমান নিয়ে এসেছে, ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে, ওর মতো একজন লোক আল্লাহ পরকালে বিশ্বাস করেছে, জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় রক্ত ঝরাতে প্রস্তুত, আর আরেকজন মসজিদ হারামের খাদেম আর হাজীদের খাদেম, জমজম পানি বালতিতে করে উঠিয়ে উঠিয়ে কষ্ট করে পান করিয়েছে কিন্তু শিরক করেছে, আর ইসলাম কবুল করতে বিলম্ব করেছে, কবুল করলেও দুজনে সমান হয়ে গেল, কখনো সমান না, আল্লাহ বলছে লা ইস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট দুজনে কখনো সমান হতে পারে না, লা ইস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহর নিকট এই দুই শ্রেণীর লোক কখনো সমান হতে পারে না, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে কখনো সঠিক রাস্তা দেখান না, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ বলছে যারা ঈমান নিয়ে এসেছে এবং হিজরত করেছে, ঈমান নিয়ে আসা, হিজরত করা ও জাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা, সাহাবায়ে কেরাম মুহাজিরিন যারা, তাদের উপর আয়াত ফিট হচ্ছে কি হচ্ছে না, মুহাজিরিন ঈমান নিয়ে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কায়, আর তারপরে মক্কাতে আর বসবাস করা যাচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা চলে গেছেন, তার পাশে গিয়ে বসতে হবে, দাঁড়াতে হবে, হ্যাঁ তার নিয়ে আসা দিনের হেফাজতের হ্যাঁ পাহারা দিতে হবে, সুতরাং হিজরত করে চলে এসছেন, মাতৃভূমি বলে পরোয়া করেন নাই, বংশধর বলে পরোয়া করেন নাই, হিজরত করে চলে এসছেন, আর তারপরে যখন জিহাদের হুকুম হল, বদরেও হাজির, ওয়াজাহাদ ফিসিল ওহদেও হাজির, খন্দকে হাজির, আল্লাহ পাক বলছেন যে যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, বি আমওয়ালিহিম তাদের ধন সম্পদ দিয়ে, ওয়ানফুসিহিম তাদের জান দিয়ে, আযামু দারাজাতান ইনদাল্লাহ তার আল্লাহর নিকটে বড় উঁচা মর্যাদার অধিকারী, মহান মর্যাদার অধিকারী, অধিক উঁচা মর্যাদার অধিকারী, আযামু ইসিম তাফজিল শিকার হয়েছে, তার মানে যারা পরবর্তীকালে ইসলাম কবুল করেছে মক্কা বিজয়ের আগে পরে বদর ওহদ হয়ে যাওয়ার পরে, তারা কখনো যেন এই কথা না ভাবে, অথবা যারা পরে এসছে আজকালকার এক শ্রেণীর নেক লোকেরা মনে করে যে আমরা আমাদের সমসলাদ দিয়ে নামাজ রোজাই এবাদত বন্দেগী দিয়ে আমরা এগিয়ে চলে যাব, আমরা বড় ওলি হয়ে যাব, না কখনো না এই কথা ভাবিয়েন না, আর তারপরে আরো তাই এই ক্ষেত্রে যারা সাহাবাই কেরামরা যাদের উপর এই আয়াতগুলি ফিট হচ্ছে মুহাজিরিন আনসার তাদেরকে যদি গালমন্দ করে তাদেরকে বলে যে না তারা কপট হয়ে গেছিল নাউজুবিল্লাহ তারা মাত্র কয়েকজন ছাড়া কেউ মুসলিম ছিল না তাহলে যারা এই ধরনের কথা বলে অথবা অন্তরে লুকিয়ে রাখে তারা নিঃসন্দেহে মুনাফিক সহিহ বুখারী হাদিস রয়েছে আল আনসার লা ইউহিব্বুহুম ইল্লা মুমিন ওয়ালা ইউবগিযুহুম ইল্লা মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস আনসারীদের সাথে কেউ যদি মহব্বত করে একমাত্র মুমিন মহব্বত করতে পারে আর আনসারীদের সাথে দুশ্মনী রাখবে বিদ্বেষ রাখবে গালমন্দ করবে একমাত্র মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুনাফিক রূপ চেহারা দেখে আর কিছু ইনকিলাব জিন্দাবাদ স্লোগান শুনে কখনো ধোকা খাবেন না ধোকাবাজ এরা মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস কথা লম্বা হয়ে যাচ্ছে এর আগেও শুনিয়েছি আপনি যদি ওহদ পাহাড়ের সমান খরচ করেন স্বর্ণ হ্যাঁ আর কোন সাহাবি যদি কতটা খরচ করে এক মুদ ৬০০ অথবা নসিফাহু ৩০০ গ্রাম হ্যাঁ কার নাকি বেশি হবে সাহাবাই কেরামের মা বালাগা মুদ্দা আদিম ওয়ালা নসিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সুতরাং কখন আপনি কথা ভাবেন না যে মিষ্টি মিষ্টি শুধু ইসলাম পালন করেই আমি একবার আমরা বড় পাকা মুসলিম হয়ে গেছি আর তারা ইসলামের এই করেছেন সেই করেছেন এই ঝামেলা হয়েছে এই হয়েছে সে হয়েছে তাদের উপর দোষ চাপিয়ে দেবেন আর এরাই হচ্ছে সত্যিকার অর্থে সফল কাম যারা ইমান নিয়ে এসছে হিজরত করেছে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছে জানমাল দিয়ে ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিবেন তাদের প্রতিপালক তাঁর পক্ষ থেকে রহমতের করুণার ওয়া রিজওয়ানের সন্তুষ্টির ওয়া জান্নাতিন এবং জান্নাতসমূহের লাহুম ফিহা নাঈমুন মুকীম তাদের জন্য সেখানে রয়েছে স্থায়ী সুখের সম্ভার নাঈমুন স্থায়ী নিয়ামত তাদের জন্য রয়েছে খালেদিনা ফিহা তাতে তারা চিরকাল থাকবেন আবাদান চিরকাল বসবাস করবে ইন্নাল্লাহ ইনদাহু আজরুন আযীম নিঃসন্দেহে আল্লাহর নিকটে তার নিকট ইন্নাল্লাহ ইন্দাহু নিঃসন্দেহে আল্লাহর নিকটে আজরুন আযীম মহাপুরস্কার রয়েছে তাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মুমিনরা তোমরা যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের আত্মীয় স্বজন আপনজন সবচেয়ে বেশি আপনজন মানুষের হচ্ছে বাপ মা বা ছেলে মেয়ে বাপ আবা বলে ওতে মাও সামিল এবং মুফাসসিরিন বলছেন বাপ যখন বলা হয়েছে তখন ছেলেও ছেলে এই বাপ বলে খ্যাত করা হয়েছে সংক্ষেপে যেহেতু ছেলে সামিল শাখা মূলে সামিল কারণ আপনি কারো ছেলে বাপ যখন বলা হয়েছে আপনি কারো ছেলে আর ইখওয়ান বলে ভাই বোন আত্মীয় স্বজন যারা পাশের রয়েছে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে এরা যদি আল্লাহ দ্রোহিতা পছন্দ করে কুফরিকে পছন্দ করে শিরকে পছন্দ করে প্রাধান্য দেয় তাহলে কখনো তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন সকল লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম তোমরা তোমাদের পিতাকে ওয়া ইখওয়ানাকুম তোমাদের পিতা এবং তোমাদের ভাতৃগণকে আউলিয়া তোমরা গ্রহণ করবে না পৃষ্ঠপোষক হিসাবে বন্ধু হিসাবে আপনজন হিসাবে যে এরাই হচ্ছে আমার আপন ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান যদি তারা ঈমানের উপর কুফরিকে পছন্দ করে থাকে ইস্তাহাব্বা মুস্তাহাব মনে করে থাকে পছন্দ করা হব্বুন থেকে হচ্ছে ইস্তাহাব্বা তো যেটা ভালো করা সেটাকে যেন মুস্তাহাব বলা ফিকার অমাইয়াতা আল্লাহ মিনকুম তোমাদের মধ্যে যারা ওদের কে পৃষ্ঠপোষক হিসাবে গ্রহণ করবে বা বন্ধু হিসাবে গ্রহণ করবে তাদের সাথে মিত্রতা রাখবে ফাউলাই কাহমুল জালেমুন তারাই তো হচ্ছে জালেম বলি ইনকানা আবা হুকুম হে নবী এদেরকে আরো জানিয়ে দাও আচ্ছা বলো তোমাদের পূর্বপুরুষরা আবা বলতে ওপরে যত আছে আরেকটি কথা এখানে বলা যখনই কোরআনের ভাষায় আবের বহু বচন আবা বলা হয়েছে বাপ তো একটাই হয় না দুটো বাপ কারো হয় বাপ তো একটা হয় তাই না কিন্তু কোরআনের ভাষাতে আবা বহু বচন এসেছে কেন কারণ ওপরে যতগুলি এসে সব বাপ হ্যাঁ বাপের বাপ মায়ের বাপ ওপর দিক ওয়াইন আলাও যত যাবে সবগুলি পূর্বপুরুষ যত আছে সব আবা জি হ্যাঁ আর আবনা বলতে ছেলে মেয়ে এবং তাদের ছেলে মেয়ে যত হবে ওয়াইন সাফেলু যত নিচে চলে যাক না কেন উপস্থিতিগর বলেছে সব সামিল হে নবী বলে দাও ইনকানা আবা হুকুম আচ্ছা শোনো তোমাদের পূর্বপুরুষরা বাপ দাদা ও আবনা হুকুম এবং তোমাদের ছেলে মেয়েরা সন্তান সন্ততিরা, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বেরাদর, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্বামীরা বা স্ত্রীরা, জোড়া জৌজ, স্বামীকে বলা হয়, স্ত্রীকে বলা হয়। পুরুষদেরকে সম্বোধন যখন তোমাদের স্ত্রীরা, আর মহিলাদের যখন সম্বোধন তোমাদের স্বামীরা। ওয়া আশিরাতুকুম এবং তোমাদের বংশধর, আশিরা আর যে বংশধর দূরের আত্মীয় স্বজন রয়েছে যাদের সাথে সম্পর্ক রয়েছে আপনার রক্তের, আর যেসব ধন সম্পদ ধনরাশি তোমরা সঞ্চয় করে রেখেছ, আর এমন ব্যবসা বাণিজ্য যার মন্দা হওয়ার আশঙ্কা করছ, অচল হয়ে যাওয়ার আশঙ্কা করছো যে ব্যবসা ঠান্ডা হয়ে যাবে, যদি এই করি এই করি এই রকম করি তাহলে ব্যবসা তো ভালো চলবে না, কাস্টমার হাত ছাড়া হয়ে যাবে। অমাশা কেন তারদাও নাহা, আর এমন তোমাদের বাসভবন, মাসকানের বহু বচন মাসাকেন, সাকান মানেও বাড়িঘর হয় আর মাসকান মানেও বাড়িঘর হয়, মাসাকেনের বহু বচন, যেগুলিকে তোমরা পছন্দ কর, কারণ মানুষের কাছে বাড়িটা খুব পছন্দ। হ্যাঁ, নারী বাড়ি, আর আজকালকার যুগে গাড়ি। হ্যাঁ, আর ওই যুগে গাড়ির বদলে একটা বাহন, একটা উঁট, উঁটের যুগে উঁট, জি উঁট ঘোড়া জাল লাগে, খুব পছন্দ। ও মাসা কেন তার দাও না, যেগুলিকে তোমরা পছন্দ করো তোমাদের বাসভবন, আহাব্বাই এলাইকুম মিন আল্লাহ ওয়া রাসূলিহি, তোমাদের কাছে যে অধিক প্রিয় হয়ে যায় আল্লাহর চাইতে এবং তার রাসূলের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা চাইতে, ফাতারাব্বাসু তাহলে তোমরা প্রতীক্ষা করো, থামো। কত শক্ত ধমক যদি আপনার বস মালিক কফিল বলে থামো, যদি বলে আজকালকার ভাষায় বাংলা ভাষায়, আপনাদের বুঝাবার জন্য দেখব, তাহলে আপনার ওজন অস্ত্র হয়ে যাবে সাথে সাথে, আর পালপিটেশন বেড়ে যাবে, আর কি হাই হাই কি করব রে, কি করে খাবো, কি করে খাবো, মনে হচ্ছে রাজ্জাক আপনার কফির, হ্যাঁ রাজ্জাক মনে হচ্ছে আপনার মোদির ম্যানেজার, ফোরম্যান, সুপারভাইজার। হ্যাঁ না, তাদের হাতে কোন রিজিক নেই, বরং তাদেরও রিজিক তাদের হাতে নেই, তাদের রিজিক তাদের হাতে নেই। বহু জালেমকে দেখা গেছে, জালেম মজলুম থেকে গেছে, জালেমকে আল্লাহ টেনে নিয়ে চলে গেছে, জালেমই আগে ওখান থেকে সরে সরে পড়েছে, আল্লাহ সরিয়ে দিয়েছেন তাকে, যেভাবে হোক না কেন, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন অথবা ওখান থেকে সরিয়েছেন, বড় বড় শক্তিশালী আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। আমাদের এখানে এক ভাই আছেন, দাঁড়িয়ে রাখাতে তার যে জিএম জেনারেল ম্যানেজার দাঁড়িয়ে রাখতে দেবে না, কুমিরা দাঁড়িয়ে রাখতে দেবেন না, বিদেশি কোন অন্য আরব দেশের, আবার আরবি দাঁড়িয়ে রাখতে দেবেন না, আপনিও তো দাঁড়িয়ে রাখেন, তুমি টি ভাই আমার কথা দাও, আমি রাখি সেটা, ও একটা সাইজ করেই রাখে মডার্ন দাঁড়ি, আর তুমি কেন রাখবে, তুমি টি ভাই তোমার রাখার অধিকার কি আছে, আমি বস আমি রাখি সেটা আলাদা কথা, তোমার রাখার অধিকার নেই, দাঁড়িয়ে রাখতে দেবেন না। হ্যাঁ, ৩৫-৪০ হাজার রিয়াল বেতন, যেমন তোমার বস না, বোঝা গেছে, পুরো বিজনেস তার হাতে, আল্লাহ তাকে সরিয়ে দিয়েছে, আমাদের যে ভাই টি ওয়াই ছিল আল্লাহ ওকে বাড়িয়ে দিয়েছে, আছে বড় বড় দাঁড়িয়ে নিয়ে আছে, বলা প্রয়োজন। এই জন্য বলছি যে আল্লাহ আল্লাহকে ভয় করেন, দেখবেন যে আল্লাহ পাক সবকিছুই করতে পারে, শুধু মৌখিক বললে হবে না যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, বিয়াদিকাল খাইর শুধু মুখে বললে হবে না, তোমার হাতে সার্বিক কল্যাণ, হ্যাঁ তোমার হাতে কুল্লো সবকিছুই, এই কথাগুলো মুখে বললে হবে না, আর কোরআনে তেলাওয়াত করলে হবে না, আমল করতে হবে, সবকিছু আল্লাহ পাকের হাতে, কলবের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, শাসকেরও মালিক আল্লাহ, আপনার আমার সবার মালিক আল্লাহ পাকের। আল্লাহ কি বলছেন, ফাতার আব্বাসু, তাহলে মানুষের ধমকে যদি এত চমকে যায়, এত ভীত সন্ত্রস্ত হয়ে যায়, আল্লাহ কত বড় ধমক দিচ্ছেন, ফাতার আব্বাসু থামো, যদি তোমাদের কাছে এই দুনিয়ার এইসব ব্যক্তি আর বস্তুগুলি আল্লাহ এবং রসুলের চাইতে আর আল্লাহর দিনের খেদমতের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতার আব্বাসু তাহলে অপেক্ষা করো, হাত্তায়াতি আল্লাহ বি আমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আদেশ না নিয়ে আসেন, মানে আজাবের শাস্তির পকড়াওয়ের, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর এই রকম লোকেরা যারা দিনের ওপর ইমান ইসলামের ওপর দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকে তারা হচ্ছে ফাসিক জাতি, পাপাচারী। সুতরাং আল্লাহ বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর এই রকম পাপাচারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সঠিক রাস্তা দেখান না, জান্নাতের রাস্তা দেখান না, হেদায়েতের তৌফিক আল্লাহ পাক দেন না। এই আয়াত আল্লাহ পাকের ভালোবাসা এবং রাসূলের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি হইতে হবে, সবচেয়ে বেশি হইতে হবে, দুনিয়ার সমস্ত ব্যক্তি বস্তুর চাইতে বেশি হইতে হবে। এই মর্মে দলিল যে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস হচ্ছে সহিহ বুখারী মুসলিমে রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ সত্যিকার অর্থে মুমিন মুসলিম হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয়ে যাব। নবীর ভালোবাসা কি জন্য? নবীর ভালোবাসা কিসের জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহর ভালোবাসা আগে, আল্লাহর ভালোবাসা এত গভীর হবে যে তাকে সমস্ত ইবাদত বন্দিকি দেব যা আল্লাহ চেয়েছেন, সমস্ত আদেশ নিষেধ তার মানবার ইবাদত বন্দিকি দেব, সেজদা পর্যন্ত দেব, দোয়া সবকিছু সমস্ত ইবাদত তার জন্য। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার প্রমাণ। আর নবীর ভালোবাসা এত বেশি হইতে হবে যে তাকে আনুগত্য দেব আর অনুসরণ দেব, তার ইবাদত না, একাকার করে দিলে হবে না, নাহলে মুশরিক সেজে যাবে। ধর্মের নামে আবার তখন বাতিল ধর্ম পালন হওয়া শুরু হবে, মুশরিক হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার শ্রেষ্ঠ মানে হচ্ছে পুরোপুরি অনুসরণ, ইত্তেবা অনুসরণ করা, ফাত্তাবিউনি আনুগত্য, ওয়াইন তুতিউ হুতাহতাদু মান ইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। এটা হচ্ছে আল্লাহ পাকের রাসূলের ভালোবাসার প্রমাণ। আর আল্লাহর ভালোবাসার প্রমাণ আল উবুদিয়াতুল কামেলা, পূর্ণাঙ্গ ইবাদত, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত পুরোপুরি আপনি ইবাদত করবেন, যত ইবাদত আল্লাহ দিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করবেন, বিশেষ করে ফরজ ইবাদতের হেফাজত করবেন, যত সহকারে আদায় করবেন, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন। এরপরে হুনাইনের যুদ্ধের কথা আসবে, নতুন প্রসঙ্গ শুরু হবে, আর আজকাল সময় কম, এজন্য আমরা আশা করছি যে আপনারা একটার মধ্যে এখানে আসেন, আমরা জুমা মসজিদ থেকে আরো সংক্ষেপ করার চেষ্টা করব যাতে ওখানে 12:30 শেষ হয়ে যায়। ওসল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।